کے خود یہودی ہے. اس لیے اللہ رب العزت نے ایمان والوں کو ایمان لانے کا حکم فرمایا ہے. صحابہ کرام کا معمول یہ تھا کہ وہ مساجد میں ایمان کے حلقے قائم کرتے اور ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد کے ماحول میں لاتے اور یہ کہتے اجلس بنا نمن ساعتن, آؤ ہمارے ساتھ بیٹھو تھوڑی دیر کے لیے تاکہ میرا پر ایمان لے آئے. جتنی مسجد کی جماعتیں یہاں موجود ہیں وہ سب کی سب اچھی طرح یہ بات سن لیں اور سمجھ لیں. جتنی مسجد کی جماعتیں پوری دنیا کی یا اس ملک کی یہاں موجود ہیں وہ اچھی طرح سن لیں اور دوسروں کو پہنچا دیں کہ مسجد کی جماعت کا سب سے پہلا کام صحابہ کی طرح مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے ہوئے مسجد کے باہر کے پھیلے ہوئے تمام باقی نقشوں سے گشتوں کے ذریعے ملاقاتوں کے ذریعے لوگوں کو نکال کر مسجد کے ماحول میں لا کر یہاں ایمان کی مشق کرانی ہے صحابہ کی طرح. میں چھ صفات عرض کروں گا صحابہ اکرام کی محنت اور ان کے جہد کے اور ان کے جہد کے مطابق. صحابہ اکرام کی سب سے پہلی محنت صحابہ کی صحابہ پر یہ ہے کہ آؤ بیٹھو ہمارے ساتھ مسجد میں کچھ دیر کے لیے پر اپن ایمان لے آئے. عبداللہ بن رواحہ, معاذ بن جبل, عمر بن خطاب, عبید بن کعب, ابو ہریرہ رضی اللہ عنہ اجمعین, ان سب کا معمول یہ تھا کہ آؤ مسجد میں تھوڑی دیر کے لیے بیٹھو ہمارے ساتھ تاکہ پر اپن ایمان لے آئے. میرے دوست بزرگو عزیزوں, اس کا مقصد ہے بار بار غیب کے تذکروں کو سننا, بار بار جنت و دوزخ کو سننا, بار بار نظام آخرت کو سننا. اس سے ہمارے دلوں کے اندر اللہ کا تعلق پیدا ہوگا, غیب کے یقین سے, غیب کے تذکروں سے غیب کا یقین پیدا ہوگا. ہم مشاہدات کے تجربات کے تذکروں میں پڑے رہتے ہیں, اس لیے چیزوں سے بننے کا یقین ہے, عملوں سے بننے کا یقین نہیں ہے. دنیا کے بنانے کا فکر ہے, آخرت کے بنانے کا کوئی فکر نہیں ہے. ہمارا سب سے پہلا کام یہ ہے کہ ہمیں اس کلمے پر مشق کرنی ہے, اس کی محنت کرنی ہے, وہ اس طرح کہ ہم گشتوں کے ذریعے تمام ایمان والوں کو اٹھا کر نقد مسجد کے ماحول میں لے آویں کہ ہم ہمارے ساتھ بیٹھو تھوڑی دیر کے لیے میرے پر ایمان لے آویں. میں نے جن صحابہ کے نام لیے ہیں ان صحابہ کا معمول تھا کہ یہ ایک ایک کے دو دو کے ہاتھ پکڑتے اور یہ کہتے قم بنا, اٹھو ہمارے ساتھ مسجد میں چلو, کچھ دیر کے میرے پر ایمان لے آویں. عمر رضی اللہ عنہ فرمایا کرتے تھے کہ یہ لوگوں, میں یہ کام اس لیے کرتا ہوں, میں یہ کام ایمان کے حلقے اس لیے قائم کرتا ہوں تاکہ ہمارے ایمان میں زیادتی ہو. آپ اندازہ کریں وہ صحابہ کرام جن کا ایمان کمال کو پہنچا ہوا ہے, وہ صحابہ بھی اپنے ایمان کی تقویت کے لیے, اپنے ایمان کی ترقی کے لیے ایمان کے حلقے مسجد میں قائم کرتے اور لوگوں کو ملاقاتوں کے ذریعے مسجد کے ماحول میں لے کر آتے. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد. محترم دوست بزرگو, جرا ایکن چلاچل کرتےچی مہربانی کرے بسے جائے, جرا بستی تادر کے بسائے دی, سامنے دیکھے آسار جن چیٹا نہ کرے. انی خوب ضروری کتھا بارتا آلوچنا کرتےچین, ای کتھاگلی شنا آمادر جن خوبی ضروری ایبن خوبی درکاری. انی بولین جے بھائی ব্যক্তিগত ভাবে প্রত্যেক মুসলমানের জিম্মায়, আমাদের প্রত্যেকের জিম্মায় দাওয়াতের মেহনত করা, এটা কেন জরুরি এই কথাটা বুঝতে হবে যে কেন আমরা প্রত্যেকেই দাওয়াতের মেহনত করার জন্য জিম্মাদার এবং দাওয়াতের মেহনত আমরা প্রত্যেকেই করব. তো বলেন যে এটা এর জন্য যে আমরা প্রত্যেকেই ইমান কারণ প্রত্যেকেই আমরা ইমানের মুখাপেক্ষী, ইমান আমাদের জন্য জরুরি, আর ইমানের মধ্যে শক্তি অর্জন করা, ইমানকে আরো নুরান্বিত করা এবং ইমানকে আরো উন্নত করা, এটা আমাদের প্রত্যেকের জিম্মায় জরুরি। কাজে দাওয়াতের মেহনত ইমানের মধ্যে পরিপূর্ণতা, আমার মধ্যে দীনের মধ্যে পরিপূর্ণতা আনার জন্যই, নামাজের মধ্যে পরিপূর্ণতা আনার জন্যই দাওয়াতের মেহনত। কাজে আমাদের প্রত্যেককেই ইমানের জন্য মেহনত করতে হবে, আমল বানাইবার জন্য মেহনত করতে হবে, যাতে আমাদের ইমান আরো উন্নত হয়ে যায় এবং আমাদের আমল আরো উন্নত হয়ে যায়। ইমানের মধ্যে পূর্ণতা আসে, ইমানের মধ্যে কামাল আসে, আমলের মধ্যে কামাল পয়দা হয়ে যায়। হজমানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী, হজমানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলীর ইন্তেকালের পরে তিনি সব জায়গায় কাম করনে বালাদেরকে তিনি চিঠি লিখছিলেন, যে চিঠির বিষয়বস্তু তার মধ্যে এটাও ছিল যে মানুষ আজ এই দাওয়াতের মেহনতকে শুধু কলমার নামাজ ঠিক করার মেহনত মনে করে। যে যদি একজন লোক কলমার উপরে এসে যায়, নামাজ পড়তে শুরু করে যায়, তো মনে করে যে বাস এই মেহনত হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত উনি বলছেন, উনি লিখছেন এই কথা তার এই চিঠির মধ্যে, আসলে এই মেহনতটা হল ইমান এবং আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য, ইমানকে উন্নত করার জন্য, ইমানকে শক্তিশালী করার জন্য এবং আমলকে পরিপূর্ণ বানাইবার জন্য। তো কলমা আর নামাজকে শুধু কলমা নামাজ ঠিক করার জন্য এই মেহনত নয়, বরং এই মেহনতের দ্বারা ইমানের মধ্যে পূর্ণতা আসে, নামাজ এবং ইবাদত এবং আমাল অন্যান্য দিনের সমস্ত দিনের মধ্যে পরিপূর্ণতা আসে, এই জন্য এই মেহনত। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য উনি বলেন যে আমাদেরকে এই মেহনত প্রত্যেককে, প্রত্যেক মুসলমানকে এই মেহনত করতে হবে। একটা হল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, তারা যে দাওয়াত দিতেন, তাদের দাওয়াত একদিকে যেমন একজন অমুসলমানকে মুসলমান ইসলামের মধ্যে আনার জন্য দাওয়াত ছিল, তার চেয়ে বেশি তারা এই দাওয়াতের মেহনত করতেন নিজেদের ইমানকে শক্তিশালী করার জন্য, ইমানের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য তার চেয়ে বেশি মেহনত তারা করতেন। এই জন্যই বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে যে এরকম বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন, তারা লোকদেরকে মসজিদের বাইরে থেকে নিয়ে আসতেন, মসজিদে গাস্ট করে তারা মসজিদে জমা করতেন এবং তারা বলতেন যে আসো কিছু সময়ের জন্য আমরা ইমানের কথা আলোচনা করি, যাতে আমাদের ইমান শক্তিশালী হয়। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি এই মেহনত এই জন্য করি যাতে আমাদের ইমান বাড়ে এবং আমাদের ইমানের মধ্যে শক্তি পয়দা হয়। তোমের মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে এই মজমার মধ্যে এবং সারা দুনিয়া থেকে যারা এখানে আসছি, সব মসজিদ ওয়ার জমাত যারা মসজিদে আমরা মেহনত করে থাকি, নিজেদের মসজিদে গাছ তালিম করে থাকি, মেরে মহতরম দোস্ত এই মসজিদের জমাত সকল সামনে উনি বলতে, সবাইকে আমি এই কথা বলতেছি যে আমরা মসজিদের মধ্যে সাহাবাদের মতো ইমানের মজলিসকে কায়েম করি এবং লোকদেরকে বাইরে থেকে যারা দুনিয়ার বিভিন্ন কাজ কর্মে মশগুল, কেউ ব্যবসায়, কেউ দোকানদারিতে, কেউ নিজ নিজ দুনিয়াবী কাজের মধ্যে সে মশগুল আছে এবং ওইটা থেকে হওয়া বুঝতেছে, ওইটা থেকে তার সংসার চলা বুঝতেছে এবং ওইটা থেকে সে তার দুনিয়ার প্রয়োজন মিটাবে, প্রয়োজন মিটবে এই কথাকে ইয়াকিন করে সে তার দুনিয়াবী কাজের মধ্যে, দুনিয়ার কাজের মধ্যে সে মশগুল এবং ব্যস্ত হয়ে আছে, তো তাকে সেখান থেকে গাছ করে উঠে মসজিদে আনতে হবে এবং মসজিদে ইমানের মজলিসের মধ্যে তাকে বসায় ইমানের কথা আলোচনা করতে হবে। উনি বলেন যে আজ আমরা দুনিয়ার কথা আলোচনা করে থাকি, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা আলোচনা করি এবং দুনিয়ার কামাই রোজগারের কথা আলোচনা করি, তো এদের দ্বারা দুনিয়ার ইয়াকিন, দুনিয়ার এই সমস্ত জিনিসের ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়। এজন্য বলে যে দুনিয়ার এই সমস্ত কাজকর্ম থেকে তাকে আলাদা করে মসজিদের পরিবেশে আনতে হবে, এবং মসজিদের পরিবেশে যত বেশি আমরা গায়েবের কথা আলোচনা করব এবং আল্লাহ তাআলা তার রসূলের মাধ্যমে যে সমস্ত গায়েবী জিনিসের খবর দিচ্ছেন, আখিরাতের খবর দিচ্ছেন, জান্নাত এবং দোযখের কথা যত বেশি আমরা আলোচনা করব তত আমাদের দিলের ভিতরে এই জান্নাত আর দোযখের এবং আখিরাতের সমস্ত বিষয়গুলা যেগুলো আমাদের সামনে এখন নাই কিন্তু আসবে, গায়েবের মধ্যে আসে, আমাদের অদেখার মধ্যে আসে, এইগুলার যকীন আমাদের দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই দাওয়াতওয়ালা মেহনত প্রত্যেককেই করতে হবে, কারণ প্রত্যেকেই ইমানের মুখাপেক্ষী, প্রত্যেকেই সে তার ইমানকে বাড়াবে, ইমানকে উন্নত করবে। এতখানি ইমান অর্জন করা প্রত্যেক ইমানদারের জন্য জরুরি যে যতখানি ইমানের শক্তি পয়দা হইলে এই ইমান তাকে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে, আল্লাহ তাআলার নিষেধ করা জিনিস থেকে তার ইমান তাকে বাঁচাইতে পারে। এই পরিমাণ ইমান তো প্রত্যেক মুসলিম প্রত্যেক ইমানওয়ালাকে হাসিল করতে হবে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে ইমানওয়ালাকে বলতেছেন, ইমানওয়ালাদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা ইমান আনো। তার মানে হল এই যে প্রত্যেক ইমানওয়ালা সে তার ইমানের শক্তিকে বাড়াবে, এই পরিমাণ ইমানের শক্তি অর্জন করবে যে যে পরিমাণ ইমানের শক্তি হইলে মানুষ আল্লাহ তাআলার নিষেধ করা কাজ থেকে বাঁচতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আলাদা কোন চিন্তা করার প্রয়োজন নাই যে আমি চিন্তা করে একটা নিজের থেকে একটা পথ আবিষ্কার করলাম, এটার কোন প্রয়োজন নাই। বরং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই ইমানকে পারাইবার অথবা ইমানের মধ্যে শক্তি অর্জন করার জন্য যেই আমল তারা করতেন, যেই মেহনত তারা করতেন, আমরাও সেই মেহনতকে করি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যেই মেহনতের দ্বারা তাদের ইমানকে বাড়াইতেন, ইমানকে উন্নত করতেন, সেই মেহনতকে জিন্দা করা, সেই মেহনত এই উম্মতের মধ্যে আবার চালু করা, এটাই আমাদের এই মেহনতের উদ্দেশ্য। কাজেই প্রত্যেককে এই ব্যাপারে মেহনত করতে হবে যে দাওয়াতের মেহনতের দ্বারা সাহাবাদের তরিকায়, সাহাবাদের পদ্ধতিতে ইমানের শক্তি অর্জন হয়। এর জন্য মসজিদে ইমানের হালকা এবং মসজিদে ইমানের মজলিস কায়েম করে বাহির থেকে লোকদেরকে তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই কাজই করতেন, তারা বাহিরে লোকদেরকে তাদেরকে ধরে ধরে এবং তাদেরকে এই কথা বলতেন যে চলো আমরা মসজিদে যাই এবং সেখানে আমাদের কিছু সময়ের জন্য আমরা ইমানের আলোচনা করি এবং ইমান আমাদের উন্নত হয়ে যায়, ইমানের মধ্যে আমাদের শক্তি অর্জন হয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ প্রত্যেক মসজিদ বা জামাত প্রত্যেকের সামনে তিনি বলতেছেন, প্রত্যেকের জন্যই বলতেছি আমি যে মসজিদে আমরা ইমানের মজলিসকে কায়েম করি যাতে আমাদের ইমানের মধ্যে শক্তি অর্জন হয়। আর আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য এটাই যে এই দাওয়াত বাদা মেহনত সাহাবাদের তরিকায় জিন্দা হয়ে যায়। মসজিদ কে মাহল মে লাকর বাত কা সমঝানা যে আসল হিসেবে কে আল্লাহ রাব্বুল ইজ্জত নে হর ঈমান ওয়ালে কো মসজিদ ওয়ালা বানায়া হে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনে সাহাবা কো মসজিদ ওয়ালা বানায়া থা আধা দিন আধি রাত মসজিদ কে লিয়ে ইয়ে সাহাবা কা মামুল থা কে হর সাহাবী কো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মসজিদ ওয়ালা বানায়া থা হামারি মেহনত ও তরবিয়তি জগা মসজিদ হে হম মেহনত করেনে বাহার কে মাহল মে মসজিদ কে মাহল মে লানে কে লিয়ে ইসলিয়ে কে আল্লাহ কি জাত কে সাথ জো তাআলুক পয়দা হোগা ও আসল মসজিদ কে মাহল সে হোগা ঈমান কি মজলিসো মে সাহাবা ইকরাম সাহাবা কো লাকার জোড়া করতে থে হামারা ভি মামুল ইহি হো কে হম গশতো কে জরিয়ে হর ঈমান ওয়ালে কো মসজিদ কে মাহল মে লানে কি কোশিশ করেন ইসলিয়ে কে আপনি ফরমায়া হ্যা এক রিওয়ায়ত মে কি জিসকো মসজিদ মে আতে জাতে দেখো উনকে মুমিন হোনে কি গওয়াহি দে দো, জিসকো মসজিদ মে আতে জাতে দেখো উনকে মুমিন হোনে কি গওয়াহি দে দো। আসল তরবিয়ত কি জগা মসজিদ হে, জিসকো আপনি মসজিদ কি তরফ চলা লিয়া উসনে কদম আল্লাহ কি তরফ উঠা লিয়া। আল্লাহ তাআলা খুদ ফরমাতে হ্যায় মান আতানি মাশিয়ান আতাইতুহু হরওয়াতান, جو میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں, جس کو ہم نے مجھ کی طرف چلا دیا اللہ کی رحمت کو اس کے لیے دوڑا دیا. عزیز قدسی ہے اللہ فرما رہے ہیں جو میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. ہم ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد کی طرف لائیں, اللہ کی رحمت ان کی طرف دوڑ کر آئے گی. حضور اکرم صلی اللہ علیہ وسلم نئے آنے والوں کو مسجد کے ماحول میں رکھتے تھے. آپ نے اپنے ثقیف کو مسجد میں رکھا, طائف والے بڑے سخت تھے, آپ نے ان کو مسجد میں رکھا اور یہ فرمایا صحابہ سے کہ میں نے ان کو مسجد میں اس لیے رکھا ہے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دے. میرے محترم دوست بزرگ عزیزوں, جتنی ہمارے اندر دین سے بے رغبتی ہے اس کا علاج ہی یہی ہے کہ ہم گشتوں کے ذریعے ہر ایمان والے کو مسجد کے ماحول میں لائیں, یہاں بٹھا کر خود ایمان کے مشق کرائیں. میرے دوستوں بزرگ عزیزوں, غیب کے تذکرے اللہ کی ذات عالی سے ہونے, اللہ کے غیر سے کچھ نہ ہونا, یہ ہمارے اس کام کا بنیادی موضوع ہے, ہمارے اس کام کا بنیادی مقصد ہے. اللہ کی ذات عالی کو اتنا بولو اتنا بولو کہ اللہ کی ذات کے ساتھ اندر ایک تعلق پیدا ہو جائے. یہ ایمان کی مجلسوں میں ہم بیٹھ کر اس کی مشق کرنی ہوگی. لوگوں کو تمام مادی نقشوں سے نکالو اور مسجد کے ماحول میں لاؤ. میں بار بار عرض کر رہا کہ ہماری ملاقاتوں کا مقصد صحابہ کی طرح ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں لانا ہے. عمر رضی اللہ تعالیٰ ایک کے دو دو کے ہاتھ پکڑ کر فرماتے کہ چلو مسجد میں چلو, ہم تھوڑی دیر کے لیے پر اپنا ایمان لے آئیں, آؤ ہمارے ساتھ یہاں بیٹھو. یہ ہماری محنت کا سب سے پہلا بنیادی عمل ہے. اس محنت کا پہلا بنیادی عمل ہے کہ مسجد کی جماعت, ہر مسجد کی جماعت کے ذمے ہے کہ وہ مسجد میں ایمان کے اور ایمان میں مغیبات کے مجلسیں قائم کریں اور ملاقاتوں کے ذریعے لوگوں کو اس حلقے میں لا کر جوڑے. یہ ہمارے گشتوں کا بنیادی مقصد ہے. جو شخص آنے سے عذر کرے اس سے وہاں بات تو کر لی جائے, لیکن اس سے مسجد کے لیے وقت کا مطالبہ ضرور کیا جائے, لیکن اصل مسجد کے ماحول میں لا کر بات کرنا ہے. یہ اللہ کی ذات کے ساتھ تعلق پیدا ہونے کی جگہ ہے. صحابہ کرام اپنے ایمان کے بس اس طرح کیا کرتے تھے کہ وہ مسجد میں ایمان کا حلقہ قائم کرتے اور وہاں اللہ کی قدرت کے, اس کی عظمت کے, اس کی توحید کے, اس کی بھلائی کے تذکرے کرتے. جتنا اس کے ماسیوا کا نقشہ پھیلا ہوا ہے اس سب سے کچھ نہ ہونے اور محض اللہ کی ذات عالی سے ہونے کا یقین دلاتے اور یہی دعوت دے کر پھر ان کو مسجد سے باہر بھیجتے. ہم تو مسجد سے نکلتے ہیں اپنے کاروبار کے لیے, تجارت کے لیے. صاحب احکام مسجد سے نکلتے تھے مسجد سے باتوں کو سن کر باہر پھیلانے کے لیے. اس لیے علماء نے تفسیر کی ہے اس آیت کی, اذا قضیت الصلاۃ فانتشروا فی الارض وابتغوا من فضل اللہ. عام طور سے لوگ یہی سمجھتے ہیں کہ اس کا مطلب یہ ہے کہ تم تجارت چھوڑ دو جب جمعہ کی اذان ہو جائے اور نماز کے لیے دوڑ پڑو, اور جب نماز ہو چکے تو پھر تجارت ہی نکل جاؤ. بعض علماء کی تفسیر یہ ہے جنہوں نے یہ فرمایا ہے کہ اس آیت کا مطلب یہ ہے, اذا قضیت الصلاۃ فانتشروا فی الارض وابتغوا من فضل اللہ, کہ جب نماز ہو چکے تو تمہیں جو کچھ باتیں مسجد میں سنی ہیں ایمان کی, یقین کی, آخرت کی, دین کی, احکامات کی, حلال کی اور حرام کی, یہ تمام باتیں لے کر پھیل جاؤ باہر اللہ کی زمین میں ان باتوں کو ایک ایک پہنچانے کے لیے. ہم نے کبھی غور نہ کیا اس پر کہ اللہ کا فضل جو اصل نبیوں کے ساتھ ہے وہ فضل حاصل ہوگا اس محنت سے, کیونکہ اللہ کا اصل فضل انبیاء علیہ السلام کے ساتھ ہے. اللہ کا اصل فضل انبیاء علیہ السلام کے ساتھ ہے. اس فضل کو حاصل کرنے کے لیے ان کی سی محنت کی مشابہت ضروری ہے. ان کا فضل حاصل کرنے کے لیے اللہ نے جو فضل نبی پر فرمایا ہے اس فضل کو حاصل کرنے کے لیے ان کا سے طریقہ محنت ضروری ہے. اسے لکھا ہے علماء کرام نے اس آیت کی تفسیر میں. بعض مفسرین کی تفسیر یہ, فانتشروا فی الارض وابتغوا من فضل اللہ واذکروا اللہ کثیرا لعلکم تفلحون, کہ یہ فرمایا کہ جو کچھ تم نے سنا ہے مسجد میں اس کو باہر پھیلانے کے لیے اللہ کی زمین میں پھیل جاؤ اور اللہ کا فضل اس طرح حاصل کرو. کیونکہ میرے دوستو عزیزو, اللہ کا سب سے بڑا فضل نبیوں کے ساتھ ہے. قرآن میں جہاں بھی دیکھو گے وہاں اللہ کا فضل ملے گا نبیوں کے ساتھ. وقال فضل اللہ علی کا عظیم کہ نبی جی آپ پر اللہ کا بڑا فضل ہے, تمام انبیاء علیہ السلام کے ساتھ اللہ کا فضل ہے. وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا, دیکھو قرآن میں جگہ جگہ اللہ تعالیٰ نے انبیاء علیہ السلام کے ساتھ فضل کا لفظ استعمال کیا ہے. یہاں جو لکھتے ہیں علماء کرام کہ یہاں بھی مسجد سے نکل کر مسجد سے نماز کے بعد نکلنے کا مطلب یہ ہے کہ جو کچھ تم نے مسجد میں باتیں سنی ہیں دین کی انہیں پہنچا دو اپنے گھروں میں, منتشر پھیلاؤ انہیں اللہ کی زمین میں, اور اللہ کا فضل اس طرح حاصل کرو اور اس میں اللہ کا ذکر کثرت سے کرو. دیکھو کتنی موٹی سی بات ہے کہ ہمیں یہاں سے مسجد سے دین کی باتوں کو لے کر گشت کے ذریعے گھر گھر پہنچانے کی بات یہاں سے مل رہی ہے کہ یہاں سے دعوت دے کر نکلو اور دعوت دے کر لوگوں کو مسجد میں لاؤ. اس لیے میرے بزرگ دوستو عزیزو میں نے پہلی صفت عرض کی ہے صفت ایمان, کہ کلمہ لا الہ الا اللہ اس کا اخلاص اس کی حقیقت کے حاصل کرنے کا ہمیں وہی طریقہ اختیار کرنا پڑے گا جو طریقہ صحابہ اکرام کا ہے. اور یہ بات جو ہے میری یاد رکھیو, یہ بات حق ہے کہ ایمان میں ترقی ایمان کی مجلسوں سے ہوتی ہے. امام بخاری رحمۃ اللہ علیہ جن کی کتاب قرآن کے بعد سب سے صحیح کتاب سمجھی جاتی ہے, وہ فرماتے ہیں کہ انہوں نے ایک باب قائم کیا ہے ایمانی مجلسوں سے ایمان کی تقویت کا, اور اس میں بطور دلیل کے معاذ بن جبل رضی اللہ عنہ کا عمل نقل کیا ہے کہ معاذ بن جبل رضی اللہ تعالیٰ وہ سب سے بڑے عالم ہیں صحابہ میں, اور وہ مسجد میں ایمان کا حلقہ قائم کرتے تھے اور خود جا کر ملاقاتیں کرتے, خود جا کر ملاقاتیں کرتے, سب سے بڑے مفتی سب سے بڑے عالم خود جاتے ملاقاتوں میں اور صحابہ پر جا کر گشت کرتے اور ان سے کہتے کہ آؤ ہمارے ساتھ تھوڑی دیر کے لیے مسجد میں بیٹھو تاکہ میرے پر ایمان لے آئیں. امام بخاری رحمۃ اللہ علیہ نے بخاری شریف میں باقاعدہ باب قائم کیا ہے اس پر, اور اس بات کو ثابت کیا ہے کہ ایمانی مجلسوں سے ایمان کو تقویت حاصل ہوتی ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزو دیکھو بیٹھے میں دوبارہ عرض کر رہا ہوں, آپ حضرات یاد رکھیں یہ بات کہ مسجد کی جماعت کا مقصد یہ ہے. سر یہ کہتے ہیں بھائی کس مسجد میں اتنے ساتھی ہوں, اب یہ بات عرض کی جا رہی ہے کس مسجد میں آج ساتھی ہو کم سے کم ہو جائیں تاکہ مسجد کے اندر بھی عمل چلتا رہے اور مسجد سے باہر ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں ایمان کی مجلس میں لا کر جوڑا جاتا رہے. تو مسجد کی جماعت مشورہ کرے کہ بھائی کون ساتھی ہیں جو ایمان یقین کی دعوت دیں گے مسجد میں, اور باقی ساتھی ان کی جوڑی بنا کر آج کے مشورے کے سارے تقاضے پورے کرتے ہوئے ملاقاتوں کے گھر گھر کی ملاقات کے مسجدیادی کے عیادت کے جتنے بھی تقاضے ہیں ان سارے تقاضوں کو پورا کرتے ہوئے مسجد کی جماعت کے ہر فرد کے ذمے ہے کہ وہ مسجد سے لے کر اس محلے کے آخری گھر تک آخری کنارے تک جہاں جہاں تک آبادی ہے وہاں تک جاوے, اور ہر ایمان والے کو نقد مسجد کے ماحول میں بھیجتا ہوا جاوے. یہ ہمارا کام ہے, ہماری طبیعت اصل میں مسجد سے باہر کے ماحول میں باتیں کرنے کی بن گئی ہیں. ہمیں صحابہ اکرام کا معمول یہ ملتا ہے کہ وہ مسجد میں جڑا کرتے تھے اللہ کی ذات کے ساتھ تعلق پیدا کرنے کے لیے, اس لیے تعلیم اور ایمان کا حلقہ مسجد میں ہوتا تھا اور باہر سے لوگوں کو ملاقات کے ذریعے مسجد کے ماحول میں لایا جاتا تھا. اس لیے خوب فضائل مسجد کے لیے بیان کرو. حدیث میں آتا ہے کہ جو مسجد کی طرف چل کر آتے ہیں علم کی ایک بات سیکھنے کے لیے یا سکھلانے کے لیے, اللہ رب العزت ان کو ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں. جو لوگ مسجد کی طرف چل کر آتے ہیں, حدیث میں آتا ہے کہ جو رات کو مسجد کی طرف چل کر آنے اندھیرے میں انہیں آخرت کے لیے کامل نور کی خوشخبری سنا دی جاوے. جو مسجد میں آ گیا وہ اللہ کی ضمانت میں ہے, اللہ نے اپنے ذمے اس کی پانچ مہمانی واجب کر لی جو پانچ وقت مسجد میں آ گیا. اس لیے اللہ رب العزت نے فرمایا قرآن میں کہ اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں کو مسجد کے آباد کرنے والوں کے دلوں سے اپنے غیر کا خوف نکال دیتے ہیں. لم یخش الا اللہ, اللہ تعالیٰ مسجد کے آباد کرنے والوں کے دلوں سے اپنے غیر کا خوف نکال دیتے ہیں. اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں کو ہدایت عطا فرماتے ہیں. اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں پر اپنی رحمتیں نازل فرماتے ہیں. اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں کو راحتیں عطا فرماتے ہیں. اللہ تعالیٰ مسجد کے آباد کرنے والوں سے راضی ہو جاتے ہیں. اللہ تعالیٰ مسجد کے آباد کرنے والوں کو گلزرات سے تیزی کے ساتھ گزارنے والے ہیں. اللہ تعالیٰ مسجد کے آباد کرنے والوں کو جنت میں داخل کرنے والے ہیں. اللہ تعالیٰ مسجد کے آباد کرنے والوں کو دنیاوی کاموں میں فرشتوں کو مددگار بنانے والے ہیں. کتنے وعدے اللہ اکبر. آپ ذرا حدیث اٹھا کے دیکھیں, مولانا اسرار رحمۃ اللہ علیہ نے منتخب حدیث میں یہ سارے فضائل جمع فرمائے مسجد کی آبادی کے. ہم کبھی غور نہیں کرتے اس پر کہ اس سے ہمیں ہمارے اندر ہر ایمان والے کو مسجد کے مندر لانے کا وہ جذبہ پیدا ہو جو جذبہ صحابہ کا تھا. اصل میں میرے دوست عزیزو, ہمیں اس راستے میں تزکیہ اور تربیت اس سے نظر نہیں آتا کہ ہم اس محنت میں صحابہ کے طریقے جہد سے ہٹے ہوئے ہیں. میں کیسے یاد کروں؟ دیکھو اس بات میری یاد رکھو, ایک تنظیم ہوتی ہے, ایک دعوت ہوتی ہے. دعوت ہے صحابہ کی مشابہت کو دعوت کہتے ہیں. اپنے طریقہ کار پر چلنا ہر زمانے کے اعتبار سے اس کو تنظیم کہتے ہیں. تنظیمیں پروگرام بناتی ہیں حالات اور ماحول کو دیکھ کر, اور دعوت چلتی ہے صحابہ اور صحابہ کے معمول کو دیکھ کر. یہ کام کوئی تنظیم نہیں ہے زمانے کی, یہ تو صحابہ کی مشابہت ہے. میں نے پہلی صفت ایمان اس کو حاصل کرنے میں صحابہ اکرام کا طریقہ حاصل کر دیا ہے. ہماری ہر مسجد کی جماعت اس طریقے سے مسجد میں ایمان کا حلقہ قائم کر کے لوگوں کو ملاقاتوں کے ذریعے مسجد میں ڈالے اور یہاں لا کر صحابہ کی طرح ایمان کی مشق کروا دے. میرے محترم دوست اور بزرگ بولیں جی, آسل ہے ہمارے مسجد جڑتے ہوئے مسجد ہی آسل محنتر میدان, আসল মেহনতের জায়গা মসজিদ. আল্লাহ তাআলা প্রত্যেক ঈমান ওয়ালাকে মসজিদের সঙ্গে জুড়ছেন. সাহাবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবাদেরকে মসজিদের সঙ্গে সংযুক্ত করছেন, মসজিদে তাদেরকে জুড়ছেন. সাহাবার মেহনতও এটাই ছিল যে মানুষকে মসজিদের সঙ্গে জুড়তেন এবং এই মসজিদের মধ্যে ঈমানের হালকা কায়েম করতেন, ঈমানের মজলিস তারা কায়েম করতেন. যাদেরকে মসজিদে যারা মসজিদে আসে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে ঈমানদার হওয়ার সাক্ষী দাও তুমি, কে যে মসজিদে আসা যাওয়া করে সে ঈমানদার এ কথার সাক্ষী তুমি দিতে পারো. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বাহিরে মেহনত করে লোকদেরকে যখন আমরা মসজিদের দিকে নিয়ে আসবো তার কদম মসজিদের দিকে উঠবে, তো সে তো হেঁটে হেঁটে আসবে. যখন কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে তো আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে আসতে থাকে. তো গোয়াকে সে যেন সে যে হেঁটে মসজিদের দিকে চলল সে আল্লাহ পাকের রহমতকে তার দিকে দৌড়ে আনতেছে. সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিফ তায়েফের লোক যারা ছিল তাদের দিল বড় শক্ত ছিল ইসলামের বিরুদ্ধে. তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির হল তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রাখলেন এবং হুজুর এজন বললেন এই কথা, আমি তাদেরকে মসজিদের মধ্যে এই জন্য রাখছি যাতে মসজিদের পরিবেশ মসজিদের আমল তাদের দিলকে ইসলামের জন্য নরম করে দেয়. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে বাহিরে মোলাকাতের জরিয়াতে বাহিরে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে করে আর তাদেরকে বুঝে শুনে তাদেরকে মসজিদে আনতে হবে. এই জন্য প্রত্যেক মসজিদবার জামাত মসজিদের জামাত যারা মসজিদে আমরা মেহনত করি সবার জন্য এই কথা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে মসজিদের বাহিরে নয় বরং লোকদেরকে মসজিদে বাহির থেকে মসজিদে আনতে হবে. হ্যাঁ, অবশ্য কারো যদি ওজোর থাকে তাহলে তার সঙ্গে মসজিদের বাইরে কথা বলবো ঠিকই, কিন্তু তার কাছ থেকে মসজিদে কখন সে আসবে এই সময়টাও তার কাছ থেকে নিয়ে নেব. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে মসজিদের মধ্যে আমাদের আমল শুরু করতে হবে. যে মসজিদের মধ্যে মনে করেন একজন দুজনকে মশওয়ারা করে পরামর্শ করে কে ঈমানের কথা বলবে, কে ঈমানের দাওয়াত দিবে, কে তালিম করবে, এর জন্য এক দুজনকে মসজিদের মধ্যে রাখবো আর বাকি মসজিদের সাথীরা তারা মসজিদের বাহিরে গাস্ত করব. বলেন যে অন্যান্য যত তাকাজা আছে কোন লোককে আল্লাহর রাস্তায় বের করার জন্য সে নিয়ত করেছিল তাকে উসুল করতে হবে এবং তাকে আল্লাহর রাস্তায় বের করার জন্য তৈরি করে আনতে হবে, এই কাজও করব। কারো কোনো অসুস্থ লোক হচ্ছে মহল্লার মধ্যে, তাকে দেখতে যেতে হবে, এই কাজও আমরা করব। এমনিভাবে অন্যান্য দিনের যত তাকাজা আছে সমস্ত তাকাজাকে আমরা পুরা করব, কিন্তু সাথে সাথে আমাদের মেহনত এই হবে যে লোকদেরকে নগদ মসজিদের বাহির থেকে উসুল করে মসজিদে নিয়ে আসতে হবে এবং মসজিদে এনে তাকে ইমানের হালকায় বসাইতে হবে। ইমানের হালকায় যখন সে বসবে, গায়েবের কথা শুনবে, আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ থেকে হওয়া এবং আল্লাহ তাআলার গায়ের থেকে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে না হওয়া এ কথার আলোচনা মসজিদের মধ্যে যখন হবে, তো দিলের মধ্যে এই কথার যকীন পয়দা হবে যে না আল্লাহই করে, আল্লাহ ছাড়া কেউ করে না। মেরে মহতরম দোস্ত বুঝব, উনি বলেন যে আজ বাহিরে ব্যস্ত হয়ে পড়ছে মুসলমান, মসজিদে তাদের সময় দিবার, মসজিদে বসবার সময় নাই, বাইরে ব্যস্ততা এত বেশি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব বলেন যে মসজিদের মধ্যে যেহেতু বসতে পারতেছে না, বাহিরের মধ্যে বাইরেই তার সময় কাটতেছে দুনিয়ার কাম কাজের মধ্যে, তো ওইটার ইয়কিন দিলের মধ্যে পয়দা হয়েছে। এই জন্য আমাদেরকে লোকদেরকে তৈরি করে করে মসজিদে আনতে হবে। মসজিদই আসল জায়গা যে ইমান বাড়ে, যেখানে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ইমানের মজলিস কায়েম হবে। এর জন্য মসজিদই হল আসল জায়গা, বাহির থেকে লোকদেরকে মসজিদে আনতে হবে। এই জন্যই বলেন যে কোরআনে পাকের যে আয়াত যে ফাইরা কুদিয়াদি সোনা দুফান্তাশিরু ফিল্লাউদি ওয়াবদাগু মিন ফাদলিল্লাহ, এই আয়াতের মধ্যে সাধারণত অসন তফসিরের মধ্যে তো এটাই লেখে যে এটার অর্থ হল যে যখন জুমার আজান হয় তখন সব কাম কাজ বন্ধ করে দাও, ছেড়ে দাও, মসজিদের দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহ যেদিকে ডাকতেছেন জুমার জন্য আসো। এখন যখন জুমার নামাজ শেষ হয়ে যায় এরপরে কি করবে, তো আল্লাহ তাআলা বলতেছেন সাধারণ তফসিরের মধ্যে এটাই লেখে যার অর্থ এই যে নামাজ শেষ হওয়ার পরে দুনিয়ার কাম কাজের মধ্যে তোমরা ছড়াইয়া পড়ো এবং আল্লাহ তাআলার ফজল তালাশ করো, অর্থাৎ আল্লাহ তাআলার রুজি তালাশ করো। আর বলেন যে এই আয়াতের তফসির অনেক ওলামায়ে কেরাম এরকমও করছেন যে যার অর্থ হল এই যে তুমি মসজিদে আসো, মসজিদে বসো, মসজিদের মজলিসের মধ্যে এখানে তুমি দাওয়াতের কথা শুনবে, ইমানের কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, দ্বীনের কথা শুনবে। তো যখন এই দ্বীনের কথা শুনলা, তুমি ইমানের কথা আখিরাতের কথা তুমি শুনলা, এরপরে তুমি মসজিদ থেকে বের হয়ে পড়ো এবং জমিনে খোদার জমিনে ছড়াইয়া পড়ো, মসজিদে যা শুনছ এইটাকে মানুষের কাছে পৌঁছাইবার জন্য তুমি জমিনে ছড়াইয়া পড়ো এবং আল্লাহ তাআলার ফজল তালাশ করো। বলে যে আল্লাহ তাআলার ফজল কি, বলে যে আল্লাহ তাআলার ফজল তো হইল যে ফজল আল্লাহ তাআলা যে মেহরবানি যে দয়া আল্লাহ তাআলা নবীদের উপরে করেছেন, নবীদের উপরে আল্লাহ তাআলা যে ফজল করছেন সেই ফজলকে তালাশ করা। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কথা যে নবীজি আপনার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ফজল। এবং এমনি ভাবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলছেন যে হে দাউদ তোমার পরিবারের উপরে আল্লাহ তাআলার ফজল। তো ফজল তো আসলে নবীদের উপরে আল্লাহ তাআলা নাজিল করছিলেন, তো নবীদের উপরে যে ফজল নাজিল হয়েছিল সেই ফজলকে তালাশ করার জন্য লওয়ার জন্য আল্লাহর মানে মসজিদ থেকে বাহিরে ছড়ায় পড়া। নবীদের কাজ কি ছিল, নবীদের কাজ তো দাওয়াতের কাজ ছিল, লোকদেরকে আল্লাহ তাআলার কথা বুঝাইতেন এবং আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, আল্লাহ তাআলার যকীন মানুষের দিলের মধ্যে পয়দা করতেন এবং তারা দ্বীনের কথা লোকদেরকে শুনাইতেন। মেরে মহতরম দোস্তা বুঝব, তো যখন নবীরা আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহ তাআলার কথা শুনাইতেন, দ্বীনের কথা শুনাইতেন, তো আল্লাহ তাআলা বলতেছেন যে নবীদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফজল, আমরা ওই ফজলকেই তালাশ করব। যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরা, উনি বলেন যে অনেক ওলামায়ে কেরামের তফসির এরকমও আছে যে তোমরা মসজিদের মধ্যে যা দিনের কথাবার্তা শোনো এটাকে নিয়ে জমিনে ছড়াইয়া পড়ো। এটা নয় যে তুমি মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, এবার তুমি জমিনে ছড়াইয়া পড়ো, দুনিয়ার কাম কাজে ব্যস্ত হইয়া পড়ো। সাধারণত ওলামায়ে কেরাম এরকমই তফসির অনেক জায়গায় অনেকে করেছেন এটা, কিন্তু এক তফসির এটাও যে তুমি যখন মসজিদের মধ্যে দিনের কথাকে শুনলা এবং মসজিদের মধ্যে গায়েবের কথা শুনলা, আল্লাহ তাআলার কথা শুনলা, তো এটাকে নিয়ে তুমি আল্লাহর জমিনে ছড়াইয়া পড়ো, আল্লাহর জমিনে ছড়াইয়া পড়ো, এবং এই জিনিসটাকে তুমি মানুষের কাছে পৌঁছাও। যখন তুমি এটাকে মানুষের কাছে পৌঁছাবে তো যেমন নবীদের উপরে এই কাজের উপরে ফজল মেহরবানি হয়েছে, এমনি ভাবে আর তোমার উপরেও আল্লাহ তাআলার ফজল আর মেহরবানি হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের লোকদেরকে মসজিদের মধ্যে জুড়তে হবে, মসজিদের মধ্যে আনতে হবে। কোন মসজিদের জমাত যদি এরকম ভাবে তারা আট দশ জন হয়ে যায়, আটজন হয়ে যায়, তো তারা মশওয়ারা করে, তারা পরামর্শ করে এই তরতিব কায়েম করবে যে একজন দুইজনকে মসজিদের মধ্যে বসাবে এবং তারা ইমানের কথা তালিমের হালকা লাগাবে, আর বাকি সাথীরা দুই দুইজন করে জোড়া জোড়া বানায় তারা বাহিরে মসজিদের বাহিরে গাস্ত করবে। যে পর্যন্ত এই মসজিদের আবাদি আছে, যে পর্যন্ত লোক আছে, যে পর্যন্ত ঘর বাড়ি আছে, শেষ প্রান্ত পর্যন্ত এই মহল্লার প্রত্যেকের কাছে যাবে এবং প্রত্যেককে নগদ উসুল করে মসজিদের মধ্যে আনবে এই ইমানের মজলিসে বসাবার জন্য। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বারবারই কথা বলতেছেন যে এই কথাটাকে আমরা খুব ভালো করে বুঝে নেই যে আমাদের আসলে মেহনতের জায়গা হল মসজিদের, মসজিদের মধ্যে আসলে মেহনতের জায়গা। আজ আমাদের অভ্যাস হয়ে গেছে মসজিদের বাইরে মেহনত করা, মসজিদের বাইরে আমরা যা মানুষের সঙ্গে কথাবার্তা বলার মসজিদের বাইরেই করি, মানুষকে মসজিদের দিকে আনি না, মসজিদের বাইরেই কথা বলা সেখানেই শেষ করে দেই। উনি বলতেছেন যে না, এই বাহিরে গাস্ত করার উদ্দেশ্য হল এই যে লোকদেরকে নগদ উসুল করে করে আমরা মসজিদে নিয়ে আসব, তাদেরকে লোকদেরকে মসজিদে আসার ফজিলত শোনাই, যে মসজিদে আসার মধ্যে কত ফজিলত আল্লাহ তাআলা রাখছেন, কে যে মসজিদের দিকে আসে তো আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করেন, তার দিনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন, এবং আল্লাহ তাআলা যতবার সে মসজিদে আসে ততবার আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারি তৈয়ার করেন। তো আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারি তৈয়ার করতেছেন। এই ধরনের মসজিদের ফজাইল, মসজিদে বসার ফজিলত আমরা তাদেরকে শুনাই যে মসজিদ কি কোন জায়গা, বলে যে যেখানে ফেরেশতারা থাকে, আল্লাহ তাআলা যারা মসজিদে আসা যাওয়া করে তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন যে তার কাম কাজে ওই ফেরেশতা তার সাহায্য করে, এবং আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান যে মসজিদে আসে, তার উপরে আল্লাহ সন্তুষ্ট রাজি হয়ে যান, এবং আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন, এবং তাকে আল্লাহ তাআলা ওর সেরাতের উপর দিয়ে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন, ওর সেরাত পার করে দিবেন আল্লাহ তাআলা যে মসজিদে আসবে। এমনি ভাবে যে মসজিদে আসবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন, এমনি ভাবে যে রাতের অন্ধকারে মসজিদে আসবে তো তাকে কিয়ামতের দিন কামেল নূর, পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে রাতের অন্ধকারে মসজিদে আসে। যেমন এশার নামাজ অন্ধকারের মধ্যে মানুষ মসজিদে আসে, ফজরের নামাজ মানুষ অন্ধকারের মধ্যে মসজিদে আসে, তো যে অন্ধকারে মসজিদে আসবে আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কামেল নূর, কিয়ামতের দিন অন্ধকার হবে, এক সময় এরকম অন্ধকার হবে যে মানুষ আর কিছুই দেখবে না, ওইখানে যার কাছে নূর থাকবে আল্লাহ যাকে নূর দিবেন সে ওই নূরের আলোতে চলতে থাকবে। তো বলা হইতেছে যে মসজিদে আসবে তাকে কিয়ামতের দিন এই অন্ধকারের মধ্যে কামেল নূর, পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনাই দেবার জন্য তাকে বলা হইতেছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, লোকদেরকে মসজিদের ফজাইল, যে মসজিদে বসার যে ফজিলত, এই ফজিলত গুলা মানুষকে শোনাই যে সে যখন মসজিদের দিকে আসবে তো আল্লাহ পাকের রহমত তার দিকে দোয়ায় আসবে, যখন সে মসজিদে আসবে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ জানা তার কারো দায়িত্ব গ্রহণ করে, এর চেয়ে বড় জিনিস আর কি হইতে পারে? দুনিয়ার কোন বড় লোক, দুনিয়ার কোন বড় মানুষ কারো দায়িত্ব গ্রহণ করে তো সে নিজের জন্য কতখানি নিজেকে জ্ঞান মনে করে, আর নিজেকে সে কতখানি হেফাজতে মনে করে, বলে অমুক বড় লোক আমার দায়িত্ব গ্রহণ করছে, সে নিশ্চিন্ত হয়ে যায়। মেরে মহতরম দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত যে মসজিদে আসতেছে তার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করতেছেন, তো আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করে সে কত নিরাপদ এবং কি পরিমাণ নিশ্চিন্ত হইতে পারে, যে যিনি আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা তিনি স্বয়ং তার দায়িত্ব গ্রহণ করতেছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব বলেন যে মসজিদের লোকদেরকে আনার জন্য চেষ্টা করব আমরা, আমাদের মসজিদের জামাত মসজিদে নিয়ে এসে তাকে ইমানের হালকায় বাহির থেকে মসজিদের মধ্যে তাকে ইমানের হালকায় নিয়ে আসব, মসজিদের মধ্যে তাকে বসাবো, সে যে যত সময় মসজিদে বসবে ইমানের কথা শুনবে, গায়েবের কথা শুনবে, আল্লাহ তাআলার কথা শুনবে, তো তার ইমান বৃদ্ধি পাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম এরকম কায়েম করেছেন, যার অর্থ হল যে ইমানের মজলিসের দ্বারা ইমানের মধ্যে শক্তি অর্জন হয়, ইমানের মজলিসে বসার দ্বারা ইমানের শক্তি অর্জন হয়। তো মেরে মহতরম দোস্ত বলেন যে এইটার এর মধ্যে তিনি হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু তার আমলকে নকল করছেন। হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আনে বালা পুরা উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় মুফতি, ফতোয়া দেনেওয়ালা। তো হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু মতো এত বড় আলেম, সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং সাহাবাদের মধ্যে ফতোয়া দেনেওয়ালা, ফতোয়ার কাজ করতে বালা, মসলা বাতানে বালা, তিনি মসজিদের বাইরে গাস্ট করতেছেন আর লোকদেরকে মসজিদের বাহির থেকে মসজিদে নিয়ে এসে তাদেরকে ইমানের মজলিসের মধ্যে বসাইতেছেন। তো মেরে মহতরম দোস্ত, যদি হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু মতন এত বড় আলেম সাহাবি তিনি যদি এই কাজ করতে পারেন, তো আমাদের এই কাজ করা উচিত। এবং তার তিনি ওই মসজিদের মধ্যে লোকদেরকে আনি ইমানের মজলিসে বসাইতেন, কাদেরকে বসাইতেন? সাহাবাদেরকে বসাইতেন। সে জমানায় তো সবাই সাহাবি ছিলেন, যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছেন, তারা প্রত্যেকেই সাহাবি। তো হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকেই মসজিদের বাহির থেকে ধীরে ধীরে নিয়ে এসে মসজিদে ইমানের মজলিসের মধ্যে বসাইতেন। তো ওই কথাই বলা হয়েছে মেরে মহতরম দোস্ত বলেন যে আজ আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা মসজিদের বাইরে গাস্ত করি এবং মসজিদের বাইরে লোকদের সঙ্গে ইমানে কিনের কথা বলে সেখানেই তাকে ছেড়ে দিই না। মেরে মহতরম দোস্ত বুঝব আমাদেরকে যেটা করতে হবে সাহাবাদের তরিকা, সাহাবাদের তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে। উনি বলেন একটা হলো দাওয়াত, আরেকটা হলো সাংগঠনিক কাজ। মানুষ চিন্তা ভাবনা করে বর্তমান যুগ হিসাবে কিভাবে মেহনত করলে লোকদেরকে ইসলামের উপরে টিকানো যায়, দিনের উপরে টিকানো যায়, এটার জন্য মানুষ একটা নিজেরা চিন্তা ভাবনা করে একটা রাস্তা আবিষ্কার করে। এটা হলো এক জিনিস। আরেক জিনিস হল দাওয়াত। দাওয়াত তো হল সাহাবাদের তরিকা, সাহাবাদের তরিকায় মেহনত করাকেই দাওয়াত বলে। এজন্য সাহাবারা যেই পদ্ধতিতে যেই তরিকায় এই ইমানকে বাড়াবার জন্য, দিনকে জিন্দগির মধ্যে আনার জন্য যেভাবে মেহনত করছেন, সেইভাবে মেহনত করাকেই দাওয়াতের মেহনত বলে। এই জন্য মেরে মহতরম সাহাবাদের তরিকা এই ছিল যে মসজিদের বাইরে লোকদেরকে গাস্ত করে করে মসজিদে নিয়ে আসতেন এবং মসজিদে ইমানের হালকা, ইমানের মজলিস কায়েম করতেন। তো এই মজলিসে গায়েবের কথা আলোচনা হইত, আখিরাতের কথা আলোচনা হইত। তো যখন আখের কথা, আখের কথা, আল্লাহর কথা শুনত তারা, তো তাদের ইমান বৃদ্ধি পাইত, ইমান বেড়ে যেত এবং ইমানের মধ্যে শক্তি অর্জন হইত। এই জন্য আমাদেরকে, আমাদের প্রত্যেক মসজিদের জমাত যারা আমরা মসজিদে মেহনত করি, তো মেহনতের তরিকা এই হবে যে বাহির থেকে লোকদেরকে বুঝে শুনে তাদেরকে মসজিদে নিয়ে আসবো, মসজিদই এরকম বসা জায়গা, মসজিদের ফাজাইল তাদেরকে শোনাবো এবং এই মসজিদে আসার পরে এখানে আল্লাহ তাআলার কুদরত থেকে হয়, এ কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়, মখলুক থেকে হয় না এ কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আগর মসজিদ মে মসজিদ কে মাহল মে ইস তরহ ঈমান আর আমাল কি মশক হোগি তো জিতনে মসজিদ সে বাহার কে ফেলে হুয়ে নকশে হ্যায় হম উন নকশে কি ওজহ সে আমল কো জায়ে নাহি করেঙ্গে বলকে হম আমাল কে আমাল কে লিয়ে নকশে কি কোই পরোয়া নাহি করেঙ্গে আমাল কে নকশে কি কোই পরোয়া নাহি করেঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ইস বুনিয়াদ পর কামিয়াব করনে ওয়ালে হ্যায় আল্লাহ নে কামিয়াবি দুনিয়া কে নকশে মে নাহি রাখি হ্যায় আল্লাহ রাব্বুল ইজ্জত নে কামিয়াবি আপনি আহকামাত মে রাখি হ্যায় জাবতা কায়নাত নাহি হ্যায় জাবতা আল্লাহ কা দীন হ্যায় আল্লাহ কি তরফ সে মদদ ও জরুরত কে পুরা হোনে কা জাবতা কায়নাত কে নকশে নাহি হ্যায় হম মসজিদ মে বুলা কর ইস ইয়াকিন কি মশক করাতে হ্যায় কি মসজিদ সে বাহার কে ফেলে হুয়ে জিতনে ভি নকশে হ্যায় উন সাখ উন তমাম নকশো পর আল্লাহ কি তরফ সে কোই ওয়াদা নাহি হ্যায় আল্লাহ কি তরফ সে পালনে কা কোই ওয়াদা নাহি হ্যায় ওয়াদা আল্লাহ আল্লাহ কে ওয়াদে اللہ کی قدرت اللہ کے وعدوں کے ساتھ ہے اور وعدے حکموں کے ساتھ ہیں جب مسجد میں اس طرح یقین کی مشق ہوگی اور مسجد میں اعمال کی مشق ہوگی تو ہم اپنے مسائل کو لے کر مسجد کی طرف آئیں گے اپنے مسائل کو لے کر مسجد کی طرف آئیں گے صحابہ اکرام کا یہی معمول تھا بارش بند ہو گئی ایک صحابی نے آ کر عرض کیا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے جمعہ کا دن تھا उन्होंने सामने के दरवाजे से आकर अर्ज किया कि या रसूल अल्लाह बारिश बंद हो गई है जानवर हलाक हो रहे हैं खेतियां सूख रही हैं अल्लाह से बारिश की दुआ कर दीजिए आपने हाथ उठाए अभी आपने दुआ खत्म नहीं की थी कि आग की दाढ़ी मुबारक से बारिश के खतरे बह रहे थे एक हफ्ते तक बारिश होती रही अगले जुमा उसी दरवाजे पर सहाबी आए और आकर अर्ज किया कि या रसूल अल्लाह से बारिश बंद करा दीजिए جانور ہلاک ہو رہے ہیں کھیتیاں ڈوب رہی ہیں راستے بند ہو گئے ہیں آپ نے دعا فرمائی بارش اسی وقت بند ہو گئی میرے بزرگ دوستو عزیزو یہ واقعات تو بہت ہیں اگر ہم ان پر غور کریں لیکن اصل میں مسائل کے حل کا تعلق جہاں سے تھا وہاں سے ہم نے مسائل کے حل کے تعلق کو ختم کرنے کی کوشش کی ہے ہم یہ سمجھتے ہیں کہ جتنی ضرورتیں ہیں جتنے مسائل ہیں ان تمام مسائل کے تعلق مسجد کے باہر کے پھیلے ہوئے نقشوں سے ہے میرے محترم دوستو بزرگو عزیزو ہمیں مسجد کے ماحول میں آ کر نقشوں کا انکار اس بنیاد پر کرنا ہوگا کہ اللہ کرتے ہیں اعمال پر کرتے ہیں اللہ کرتے ہیں اعمال پر کرتے ہیں اللہ تعالیٰ کا نقشوں پر اور اسباب پر کوئی وعدہ نہیں ہے اس یقین کی مشق کرانے کے لیے مسجد میں لاتے ہیں یہاں تک کہ دیکھو ہی دوستو عزیزو ہماری مسجد کی جماعت کا کام صرف یہ نہیں ہے کہ انہیں لا کر یہ اعمال کرا کے چھوڑ دیں ہماری مسجد جماعت کا کام یہ ہے کہ انہیں اعمال کی ایسی مشق کرانے کہ آدھی رات کو بھی کوئی بات پیش آ جائے تو ایک آدمی اس کا محل لیتے مسجد کی طرف آ رہا ہو تو یہ کہاں جا رہے کہ بیماری آ گئی ہے میں مسجد جا رہا ہوں بیماری آ گئی ہے میں مسجد جا رہا ہوں مقدمہ آ گیا ہے میں مسجد جا رہا ہوں کوئی یہ کہے گا مقدمہ آ گیا ہے تو وکیل سے بات کرو بیماری آ گئی ہے تو ڈاکٹر سے بات کرو نہیں یہ کہے گا نہیں میرے مسائل کا تعلق مسجد سے ہے میں اللہ کے گھر میں جا رہا ہوں اپنے مسئلے کو لے کر یہ ہمارے کام کا بنیادی مقصد ہے کہ خصوصاً اس کام کے کرنے والوں کا اپنے تمام مسائل کے حل کے لیے رخ مسجد کی طرف ہو اور اسلام کا یہی معمول تھا آج صلی اللہ علیہ وسلم کا یہی معمول تھا کہ کہاں جا رہے ہیں کہ اللہ کے دربار میں جا رہے ہیں وہاں اللہ سے کہیں گے میرے محترم دوستو عزیزو ہمیں بہت غور سے حضرت کی حضرت مولانا صلی اللہ علیہ کے بیانات پر غور کرنا چاہیے حضرت مسجد کو بطور عمل کے نہیں صرف پیش کرتے تھے بلکہ تمام مسائل کے حل کا تعلق حضرت مسجد سے متعلق کر کے فرماتے تھے کہ تمام مسائل کے حل کا تعلق مسجد سے ہے ہر مسئلے کے حل کے لیے مسجد کی طرف آؤ اللہ سے کہو ہم اسباب اختیار کرنے سے روکتے نہیں ہیں اسباب اختیار کرنے سے روکتے نہیں ہیں ہماری مشق اس کی نہیں ہے کہ سبب اختیار کر کے دیکھ لو کیا ہوتا ہے ہماری مشق اس کی ہے کہ اعمال اختیار کرو اللہ رب العزت اسباب میں کریں یا اسباب کے بغیر کریں یہ اختیار اللہ کو ہے یہ اختیار اللہ کو ہے کہ وہ اسباب میں کریں یا بغیر اسباب کے کریں آپ صلی اللہ علیہ وسلم نے تو اپنے صحابہ کو مسجد والا بنایا تھا مسجد سے مسائل کے حل کے یقین پر اٹھایا تھا اس لیے یہ مسجد کا سب سے بڑا عمل سب سے اہم عمل وہ نماز ہے. ہم جس بنیاد پر آ رہے مسجد کی طرف کہ میرے مسائل کا حل کا تعلق ہمارے مسجد سے ہے, ہمارے مسجد میں سب سے عام اور بنیادی عمل نماز ہے. جو اپنی ضرورت کے لیے مسجد نہیں آئے گا وہ فرائض کی کیا پرواہ کرے گا. ہمیں سب سے پہلے اس پر یقین لانا چاہیے کہ اعمال ہی اصل اللہ کی ذات عالی سے فائدہ اٹھانے کا راستہ ہے. ہمارے پاس اسباب ہی اعمال ہیں, ہمارے پاس ذرائع ہی اعمال ہیں, اسباب ہمارے ذرائع نہیں ہیں. ذرائع اللہ کی ذات عالی سے فائدہ اٹھانے کے لیے نہیں ہیں. میرے دوستو عزیزو, اللہ کی ذات عالی سے فائدہ اٹھانے کے لیے اللہ کے احکامات ہیں, جس میں سب سے بڑا اور بنیادی عمل نماز ہے. ہمیں سب سے پہلے اپنی نمازوں پر اس کی بھی مشق کرنی ہے کہ اپنی نمازوں کو ظاہر کے اعتبار سے درست کرو. نماز قائم کرنے کا حکم ہے, نماز کو قائم کرنے کا مطلب یہ ہے کہ نماز کو درست کر کے پڑھو, نماز کو صحیح طریقے سے ادا کرو. اس کا رکوع, سجدہ, قومہ, قائدہ, جلسہ, ایک ایک عمل کو سنبھال کر کرو. اللہ کا اتنا دھیان پیدا کرو کہ نماز صفت احسان پر آ جائے. یہ اصل مطلوب ہے ہر ایمان والے سے کہ نماز میں اللہ کا دھیان پر ارادہ لائے. یہ عمل, یہ کیفیت مطلوب ہے ہر ایمان والے سے, کیونکہ صفت احسان یہی عمل کی روح ہے. ان تعبد اللہ کانک تراہ, کہ صفت احسان یہی عمل کی روح ہے. ہمیں اس کی مشق کرنی ہوگی کہ اپنے اعمال کے, اب ہر ہر عمل کے اندر اللہ کا دھیان پر ارادہ لاؤ. نماز اس کے مشقت, اللہ کے دھیان کی مشق کا سب سے پہلا عمل ہے. جو نماز میں اللہ سے غافل ہے وہ کسی عمل میں اللہ کا دھیان پیدا نہیں کر سکتا, کیونکہ نماز سب سے زیادہ قرب کا موقع ہے. جو اللہ سے قریب ہو کر بھی اللہ سے غافل ہے وہ بقیہ اعمال میں ذاکر کیسے ہو سکتا ہے. اس لیے ہمیں سب سے پہلے اللہ کے دھیان کی مشق کرنی ہے عملوں کے اندر, اور اپنے نماز کے رکن کو سنبھال کر ادا کرو. بڑی سخت وعیدیں ہیں نماز میں جلدی کرنے والوں کے لیے. حذیفہ رضی اللہ عنہ فرماتے ہیں, جو نماز میں جلدی کرے گا وہ محمد صلی اللہ علیہ وسلم کے راہ دین پر نہیں مرے گا. جو نماز میں جلدی کرے گا, رکوع سجدے میں جلدی کرے گا, وہ محمد صلی اللہ علیہ وسلم کے راہ دین پر نہیں مرے گا. یہ اتنی سخت بات ہے کہ ایک آدمی زندگی بھر نماز پڑھتا ہوا جاوے اور اس کی موت آپ کے دین پر نہ ہو. آپ صلی اللہ علیہ وسلم کا دین ہے صلوا کما رأیتمونی اصلی. ہم میں سے ہر ایک کے لیے ضروری ہے کہ وہ اس کی مشق کرے. فرض ہے, فرض عین ہر ایک کے ذمے کہ وہ اس کی مشق کرے کہ اس کی نماز ظاہر کے اعتبار سے درست ہو. اس نقل حدت کا مقصد ہے اپنے اعمال کو محمد صلی اللہ علیہ وسلم کے اعمال کے مشابہ کرنا, اپنے ایک عمل کو, ایک ایک حاجت کو, ایک ضرورت کو, اپنے لباس کو, اپنے طریقوں کو محمد صلی اللہ علیہ وسلم کے مشابہ کرنا. اصل میں آپ والی محنت سے آپ والی مشابہت پیدا کرنا مقصود ہے. مولیٰ صاحب فرماتے تھے, اس کام کا مقصد احیاء سنت ہے. میرے بزرگ دوست عزیزو, میں یقین سے کہہ رہا ہوں, یقین سے کہتا ہوں کہ اگر نماز صحیح طریقے پر آ گئی دین کا ہر شعبہ قائم ہو جائے گا. کسی کا حدیث میں ہے, من اقام رہا فقد اقام الدین, جو نماز کو درست کر لے گا وہ دین کو, پورے دین کو قائم کر لے گا. ہمارے سارے دین کے شعبے اس سے بگڑے ہوئے ہیں کہ نماز بگڑی ہوئی ہے. نماز اسے بگڑی ہوئی ہے کہ یقین بگڑا ہوا ہے. نماز کو بگاڑتے ہیں جن کا یقین مادی شکلوں پر ہوتا ہے, کہ جلدی نماز پڑھو بھائی دکان پر جانا ہے, جلدی جلدی نماز پڑھو بھائی یہ کام کرنا ہے. جو نماز سے مسائل کو حل نہیں کرائیں گے وہ اپنے مسائل کے لیے نماز کو بگاڑیں گے, پھر اللہ ان کے مسائل کو بگاڑیں گے. کیونکہ یہ نماز بدعا کرتی ہوئی جائے گی اللہ کے یہاں, اے اللہ تو اس کو اس طرح تباہ کر جس طرح اس نے مجھے ضائع کیا ہے. میرے بزرگ دوستو عزیزو, نماز تو اللہ کی ذات سے فائدہ اٹھانے کا ذریعہ ہے. نماز کی بدعا تو نمازی کی دعا سے پہلے قبول ہو جائے گی. یہ تو بگڑی ہوئی نماز کے بعد دعا مانگ رہا ہوگا اور نماز اس کے لیے بدعا کر رہی ہوگی. اس لیے ہمیں بہت ڈرنا چاہیے اس چیز سے. عام ہماری, اللہ مجھے معاف فرما دے, سب کا ہی معمول یہ بنا ہوا ہے کہ عام طور سے نماز میں رکوع سجدے میں جلدی کرتے ہیں. یہ قومہ اور جلسہ واجب ہے, اس کے چھوڑنے پر ترک واجب کا گناہ ملتا ہے. اس لیے ہم اس کا اہتمام کریں کہ ہماری نمازیں ظاہر کے اعتبار سے بالکل درست اور قائم ہوں. دوسری مشق نماز پر اللہ کے دھیان کی کرو, صفت احسان نماز سے پیدا کرو. اور تیسری مشق یہ ہے نماز پر کہ نماز سے ہی مسائل کو حل کرواؤ. ہمارے پاس تو عمل کے سوا کچھ ہے ہی نہیں. یہ بات نہیں ہے کہ اللہ کرتے ہیں نماز پر کرتے ہیں اسباب میں کرتے ہیں, یہ بات نہیں ہے. اللہ کرتے ہیں محض عمل پر کرتے ہیں, اللہ کرتے ہیں عمل پر کرتے ہیں. اسباب تو ضرورت کے ظاہر ہونے کا مظہر ہو سکتے ہیں, لیکن کرنے والی ذات محض اللہ کی ہے. اللہ کرتے ہیں عمل پر کرتے ہیں. ہمارے عمل اتنے بگڑے ہیں کہ ہم نے عملوں پر کرنے کے بعد اسباب سے امید رکھی ہے. ہم اعمال کرتے ہیں پھر اثر کی طرف دیکھتے ہیں, پھر اعمال کرتے ہیں پھر سبب کی طرف دیکھتے ہیں کہ اسباب کچھ دے رہے یا نہیں دے رہے. میرے بزرگ دوستو عزیزوں, اعمال کی مشق کا مقصد ہے اللہ کے خزانوں پر یقین جانا, اللہ کے خزانوں پر نظر کا جانا. یہ اعمال کی مشق کا مقصد یہ ہے. اعمال کی مشق کا مقصد یہ نہیں ہے کہ تو عمل کرے اللہ کے لیے اور امید کرے اسباب سے. اسباب سے امید کرنا اللہ کے غیر سے امید کرنا ہے, اور اللہ کے غیر سے امید کرنے والا اللہ کے غیر کے حوالے کر دیا جاتا ہے. ہمارا کام یہ ہے کہ ہم عمل پر مشق کریں اللہ سے امید کریں. ہم عمل پر مشق کریں اللہ سے امید کریں. امید کا حق اللہ کے غیر سے, امید کرنے کا حق اللہ کے غیر سے نہیں ہے. امید کرنا اللہ ہی کا حق ہے. امید کرنا اللہ ہی کا حق ہے. اللہ ہی کی ذات سے امید کی جائے, اللہ کے غیر سے کوئی امید نہ کی جائے. اس لیے ہمیں اپنی نماز کی مشق کرنی ہوگی. خدا کرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اعمال سے ہی کامیابی کی بنیاد پر اٹھایا ہے. ایک صحابی نے عرض کیا کہ رسول اللہ, میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں. فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. ہمیں اس طرح اپنی نمازوں پر اس طرح مشق کرنی ہے کہ نماز ظاہر کے اعتماد سے درست ہو. اور میرے دوستو عزیزوں, اللہ نہ کرے دو بار کہہ کے بات ہی اللہ نہ کرے, ایسا ممکن نہیں ہے کہ کوئی مسلمان نماز چھوڑ دے. کیونکہ کفر اسلام کے درمیان صرف نماز کا ہی فرق ہے. مسلمانوں کے جہنم میں جانے کا پہلا سبب نماز سے چھوڑنا ہے. ما تلقکم فی سفر قالوا لکم من المصلین. یہ تو تصور بھی نہیں کیا جا سکتا اس بات کا کہ مسلمان نماز چھوڑ دے. اس کا تو تصور بھی, یہ تو ہو سکتا ہے کہ منافق نماز پڑھ لے, یہ تو ہو سکتا ہے کہ منافق نماز پڑھ لے, لیکن خدا کی قسم یہ نہیں ہو سکتا کہ مسلمان نماز چھوڑ دے. اس لیے کہ کفر اسلام کے درمیان فرق ہی نماز کا ہے. جسے نماز کو ہلکا سمجھا یا نماز کا انکار کیا, وہ کفر کے راستے پر پڑ گیا. من استخف و جاہد فقد کفر. اس لیے اس کا تو کوئی تصور ہی نہیں ہو سکتا کہ مسلمان نماز چھوڑ دے. ہم یہ سب کے سب اس بات کا عہد کر لیں اللہ سے کہ اللہ کی طرف سب سے پہلا حق ہے نماز کا, کہ ہم تجھ سے عہد کرتے ہیں کہ کبھی نماز نہیں چھوڑیں گے. تو میں نے محترم دوست مسجد باہر ہمارا بھی کاج کرمے مشغول ہو جائی, এবং আমরা মনে করি যে এই সমস্ত কাজকর্মের দ্বারাই আমার সংসার চলবে, এই সমস্ত কাজকর্মের দ্বারাই আমার যত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধান হবে. এই জন্যই বলা হইতেছে যে ভাই মসজিদের বাইরে গাস্ত করে লোকদেরকে মসজিদে নিয়ে আসি এবং মসজিদে ইমানের মজলিসে তাকে বসাই এবং এখানে গায়েবের আলোচনা করি, আল্লাহ থেকে হওয়ার আলোচনা করি, আল্লাহ তালার গায়ের থেকে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে না হওয়ার যে আলোচনা করি, এত বেশি এদের আলোচনা করি যে দিলের ভিতরে একথার ইয়াকিন পয়দা হয়ে যায়, দিলের ভিতরে এই ইয়াকিন পয়দা হয়ে যায় যে আল্লাহ ছাড়া আর কিছু থেকে কিছু হয় না. আমি যে ব্যবসা করতেছি, আমি যে কাজকর্ম বাইরে করতেছি, এটা থেকে হবে না, এক আল্লাহ থেকে হবে. তো এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করার জন্যই মেরে মহতরম দোস্ত বুজুর্গ বাহিরের কাজকর্ম থেকে উঠাইয়া মানুষকে মসজিদে আনতে হবে. যদি আমরা বাইরে যে সে কাজে ব্যস্ত আছে, যেটার মধ্যে সে তার সমস্যার সমাধান ইয়াকিন করে ব্যস্ত হয়ে আছে, আমি যদি সেখানেই তাকে কথা বলি, তো তার দিলের ভিতর থেকে তার ওই কাজকর্মের অথবা তার এই দুনিয়াবী কাজের এদের ইয়াকিন তার দিল থেকে কখনো বের হবে না. বরং সে যতই আমি তাকে বুঝাই না কেন, সে যেহেতু দুনিয়া বাহিরে দুনিয়ার কাজে ব্যস্ত আর সে মনে করে যে এই কাজের দ্বারাই আমার সমস্যার সমাধান হবে, আমার সংসার চলবে, আমার জরুরত পুরা হবে, তো সে ওই ইয়াকিনের মধ্যেই থাকবে. এই জন্য তাকে তার ওই কাজ থেকে আলাদা করে নিয়ে আসতে হবে, সে কাজ থেকে তাকে উঠায় আনতে হবে। বলে এই কাজ, এই কাজে, এই কাজের দ্বারা তোমার হবে না, এই কাজের দ্বারা তোমার সমস্যার সমাধান হবে না, এই কাজ দ্বারা তোমার জরুরত পুরা হবে না, জরুরত তো পুরা করার মালিক এক আল্লাহ। কাজেই এই কথা বুঝে তাকে তার কাজ থেকে বাহিরে যে কাজে সে ব্যস্ত হয়ে আছে, যে কাজের উপরে সে যকিন করে চলতেছে, সেই কাজ থেকে তাকে উঠে মসজিদের পরিবেশে আনতে হবে। মসজিদই তোমার মাসলা হল হবে, মসজিদই হইল আল্লাহ পাকের দরবার। আল্লাহ তাআলা মসজিদে আসো তো এখান থেকে তোমার সমস্যার সমাধান হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার বাইরে যত নকশা আছে, এই কোন নকশা থেকে যত আসবাব, যত উপায় উপকরণ আছে, এই সমস্ত আসবাব উপায় উপকরণ থেকে এগুলি থেকে কিছুই হয় না, এক আল্লাহ থেকেই সবকিছু হয়। এবং আল্লাহ থেকে হইবার রাস্তা হইল একটাই, সেটা হল আমল করা। আমলই হইল আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা, আল্লাহর খাজানা থেকে নেওয়ার আর কোন রাস্তা নাই। যে দুনিয়াতে যে সমস্ত আসবাব ঠিক দেখতেছি, এইগুলি এইগুলির সঙ্গে আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই, যে এই সমস্ত জিনিসের সঙ্গে আল্লাহ পাকের কোন ওয়াদা কখনোই হয় নাই। আমার চাকরির সঙ্গে আল্লাহর কোন ওয়াদা নাই, আমার ব্যবসার সঙ্গে আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই। আল্লাহ তাআলার ওয়াদা তো একমাত্র আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মধ্যে আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সংযুক্ত, এবং ওই ওয়াদা আল্লাহ ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত সংযুক্ত। তো আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে কখন? বলে যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পূরণ করবে, আল্লাহ তাআলার জন্য সে আমল করবে। তো আমলই এক জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমল ছাড়া আর কোন জিনিস আমাদের কাছে নাই। আমার ব্যবসা এটা দ্বারা নয়, আমার চাকরি এটা দ্বারা নয়, দুনিয়াতে যত কাজ আমি করি এই সমস্ত কাজের দ্বারা, কাজের সঙ্গে আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই। আল্লাহ তাআলার ওয়াদা তো আমলের সঙ্গে, আর আমলের জায়গাই হল মসজিদ। মানুষ মসজিদের মধ্যে আমল করবে, একজন লোককে বাহিরের তার কাজের থেকে উঠায় নিয়ে এসে মসজিদের মধ্যে আনা, এবং তাকে তার সঙ্গে ইমানের আলোচনা করা, এবং তাকে আমলের মস্ক করানো, যে তুমি এই আমলের মস্ক করো, এই আমলকে তৈয়ার করো, তোমার এই আমলের দ্বারা, তোমার এই আমলের দ্বারা তোমার সমস্যার সমাধান হবে। বাইরে মসজিদের বাইরে যে কাজ তুমি করতেছ, ওই কাজের দ্বারা তোমার সমস্যার সমাধান নাই, বরং মসজিদে যে আমল তুমি করবে, এই আমলের দ্বারাই তোমার সব সমস্যার সমাধান হবে। এই কথা দিনের ইয়াকিন বানাইতে হবে, এই কথা দিনের মধ্যে ঢুকাইতে হবে। এটার জন্যই ইমানের মজলিসকে কায়েম করতে হবে, এটার জন্যই বাহিরের কাজকর্ম থেকে মানুষকে ফারেক করে, অবসর করে, মানুষকে উঠায়ে এই মসজিদের পরিবেশে আনতে হবে তাকে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে মসজিদের সঙ্গে জুড়ছিলেন, এবং তাদেরকে এটার উপরে উঠাইছিলেন যে তোমাদের সব সমস্যার সমাধান মসজিদ থেকে হবে, মসজিদ আল্লাহর দরবার, তুমি আল্লাহর দরবারে আসো, তো এইখান থেকে আমলের মাধ্যমে তুমি আল্লাহর কাছ থেকে তোমার সমস্যার সমাধান করাও। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেছেন, তো একজন সাহাবি তিনি মসজিদের দরজায় দিয়া ঢুকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট মানুষ হালাক হয়ে যেতেছে, ধ্বংস শেষ হয়ে যেতেছে, জীব জানোয়ার শেষ হয়ে যেতেছে, ক্ষেত খামার সব শুকিয়ে যেতেছে, বৃষ্টি নাই, তো বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাঁড়ানো অবস্থায় দোয়া করলেন, হুজুর এখনো দোয়া শেষ করেন নাই, বৃষ্টি শুরু হয়ে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক বেয়ে বৃষ্টির পানি পড়তে লাগলো। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এক সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টি হইতে থাকল, তো এক সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহে জুমার খুতবার সময় আবার ওই লোক ওই দরজা দিয়ে ঢুকলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট সব ডুবে গেল, ক্ষেত খামার সব ডুবে গেল, আর জানোয়ার সব মরে যেতেছে, বলে যে এখন তো বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়াই দোয়া করলেন আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সাহাবারা বলেন যে আমরা নামাজ পড়ে রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে আমরা আমাদের ঘরে গেলাম। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখনই তাদের কোন সমস্যা হইত তারা কোন দিকে যেতেন, তারা মসজিদের দিকে আসতেন, তারা কেউ কখনো মসজিদের বাইরে কোন কাজকর্মের দিকে যেতেন না। আজ তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমরা মনে করতেছি যে আমার সমস্যার সমাধান তো সব মসজিদের বাইরে, কাজে তাড়াতাড়ি নামাজ পড়ো, বাইরে কাজ আছে, তাড়াতাড়ি নামাজ পড়ো, দোকানে যেতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়ো, অমুক কাজে যেতে হবে, কারণ বাহিরের এই সমস্ত কাজের উপরে আমাদের ইয়াকিন, মানে এই কাজের দ্বারাই আমার সমস্যার সমাধান হবে। তো এই জন্য মসজিদে সময় দিতে পারতেছি না, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতেছি, যাতে আমি ওই বাহিরের কাজকর্মের দ্বারা আমার সমস্যার সমাধান করাবো। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একজন লোক সে যখন অসুস্থ হয়ে পড়ে তো সবাই তাকে পরামর্শ দেয় যে ডাক্তারের কাছে যান, কারো কোনো মামলা মোকদ্দমা হয় তো তাকে সবাই পরামর্শ দেয় উকিল সাহেবের কাছে যান। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে না, আমাদেরকে মসজিদের দিকে আসতে হবে, মসজিদের আমলের দায়ী আমার সমস্যার সমাধান হবে, সর্বপ্রথম আমাকে মসজিদের দিকে আসতে হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মসজিদই হল খোদায় পাকের দরবার, মসজিদে যখন আমল করব এইটাই আমলের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা, এই আমলের দ্বারাই আমার বাহিরের সমস্যার সমাধান হবে। বাহিরের কাজকর্ম এবং বাহিরের যে সমস্ত আমাদের নকশা বলে এইটার দ্বারা আমার কোন সমস্যার সমাধান হবে না। এই জিনিস মসজিদের মধ্যে এনে মানুষকে এই কথার উপরে বুঝে এই কথার উপরে আনতে হবে যে তার যকিন এরকম তৈয়ার হয় যে বাহিরের কাজের দ্বারা, মসজিদের বাহিরের কাজের দ্বারা আমার সমস্যার সমাধান নাই, আমার সমস্যার সমাধান তো এক মসজিদের আমলের দ্বারাই হবে। তো যখন এই যকিন পয়দা হবে তো মানুষ মসজিদের দিকে দৌড়াবে, রাত দুটার সময় রাত দুপুরে একজন লোক মসজিদের দিকে চলতেছে, মসজিদে যাবে, বলে ভাই কোথায় যাও, বলে মসজিদে যাই, বলে কেন, বলে ঘরে অসুস্থ হয়ে পড়ছে, তো আল্লাহ তাআলার কাছ থেকে সুস্থতা চাইতেছে, আল্লাহর কাছ থেকে সুস্থতা নেওয়ার জন্য যাইতেছে, আল্লাহর কাছ থেকে সুস্থতা নেওয়ার জন্য সে মসজিদের দিকে যাইতেছে। বলে ভাই কোন সমস্যা বাইরে সৃষ্টি হয়ে গেছে, রাত্রে হোক দিনে হোক যে কোনো মুহূর্তে হোক, যখন বাহিরে কোন সমস্যা সৃষ্টি হয়েছে তো একজন মুসলমান সে কোন দিকে ধাবিত হইতেছে, কোন দিকে দৌড়াইতেছে, বলে সে মসজিদের দিকে দৌড়াইতেছে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় যাও, বলে মসজিদে যাই, সেখানে আল্লাহ পাকের দরবার, ওইখানে আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্যার সমাধান করাবো। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আসল জিনিস তো এটাই ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে উঠাইছিলেন যে তোমাদের সমস্যা যে কোনো সমস্যা হয় তো সেই সমস্যার জন্য তুমি আমল করো, আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আসবাবের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। আমরা তো আজকাল আমল করি ঠিকই, কিন্তু তারপরে আবার চিন্তা করি, তো ভাই উনি বলতেছেন এখানে বৈষম আমরা বাহিরের জিনিস থেকে আসর নিতেছি, একটু আওয়াজ হয়ে যেত তো সেদিকে মনোযোগ চলে যেত। সেই জন্য ভাই ইয়াকিন বানাই আমরা কি আল্লাহ থেকে হবে, মনোযোগ এদিকে রাখি। উনি বলতেছেন এই কথা যে আজ আমরা মনে করি, অনেকে হয়তো আমাদের মেহনত করেন বালা সাথীরা অনেকে মনে করে কথা যে হ্যাঁ আল্লাহ থেকেই হবে, আল্লাহ আমল দিয়েই করবেন, কিন্তু সাথে সাথে আসবাব কেউ সামনে রাখে, তো পিছনে আসবাবকে রাখে, আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে আমল করে, আবার পিছন ফিরে ফিরে বারবার তাকায় যে ওই আসবাবের দ্বারা কিছু দিল কিনা আল্লাহ তাআলা, না আল্লাহ তাআলা কোন আসবাবের মুখাপেক্ষী নন, যে আসবাব দিয়েই দিতে হবে, আল্লাহ তাআলা চাইলে আসবাবের মাধ্যমে দিবেন, আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ কুদরত রাখেন, ক্ষমতা রাখেন যে বিনা আসবাবে আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করে দিতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য বলেন যে মসজিদের পরিবেশের মধ্যে ওই মজলিসকে কায়েম করে যে এই ইয়াকিন বানাইতে হবে, দিনের ইয়াকিনকে পরিবর্তন করতে হবে, আসবাবের উপর থেকে এক আল্লাহর উপরে ইয়াকিন করতে হবে, আসবাবের কাছ থেকে কোনো আশা নাই, সমস্ত আশা আশার স্থলই হইল আল্লাহ তাআলা, একমাত্র আশার স্থল হইল আল্লাহ তাআলা। আশা করার হক একমাত্র আল্লাহই, কোন আসবাব আশা করার হক রাখে না, যে কোন আসবাব থেকে হবে আমি এই আশা রাখতে পারি, এই আসবাবের কোন হকই নেই। বরং আশা করার সম্পূর্ণ হক একমাত্র আল্লাহ তাআলা, যে আশা যদি করতে হয় তো আল্লাহর কাছ থেকেই আশা করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, ইয়কিন বানাইবার জন্যই তো মেহনত করা হইতে, এই দাওয়াত বানার মেহনত তো ইয়কিনকে বানাইবার জন্য। এই জন্যই বলা হইতেছে যে মসজিদে ইমানের মজলিসকে কায়েম করি, বাহির থেকে লোকদেরকে তাদের যে দুনিয়ার কাজ কারবারের মধ্যে তারা এই ইয়কিনের সঙ্গে লেগে আছে যে আল্লাহ করে ঠিকই, আমার তো এই কাজ করা লাগবে, ব্যবসা না হইলে কেমনে হবে, চাকরি না হইলে আল্লাহ তালা কেমনে করবেন, ওই ইয়কিনের সঙ্গে আমরা দুনিয়ার কাম কাজকে করতেছি, এই ইয়কিনকে পরিবর্তন করতে হবে। বলে না এই দুনিয়ার কাম কাজ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বলে যে এইগুলির দ্বারা কিছু কিছু এইগুলির দ্বারা কোনটার দ্বারাই হবে না, হবে তো এক আল্লাহ তালার দ্বারা এবং মসজিদ বলা আমালের দ্বারা। আমারই একমাত্র আল্লাহর কাছ থেকে নিবার রাস্তা, আল্লাহর ওয়াদা আমার চাকরির সঙ্গে নাই, আল্লাহর ওয়াদা আমার ব্যবসা বাণিজ্যের সঙ্গে নাই, আল্লাহ তাআলার সম্পূর্ণ ওয়াদা আল্লাহ আমলের সঙ্গে। মসজিদের মধ্যে মসজিদ আমলের জায়গা, মসজিদের সবচেয়ে বড় আমল কি? মসজিদের সবচেয়ে বড় আমল হইল নামাজের আমল। মসজিদে সবচেয়ে যত আমল মসজিদে করা যায় বলে তার মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজের আমল। তো কাজী মসজিদের সবচেয়ে বড় আমল নামাজ, এই নামাজকে ঠিক করতে হবে, নামাজকে সাহাবাদের তরিকায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলছেন যে আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ এইরকম নামাজ তুমি বানাও, তোমার নামাজ যেন এরকমই হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল হইতে হবে, সাহাবাদের নামাজের সঙ্গে যারা এই নামাজ যারা আল্লাহ তাআলার কাছ থেকে নিছেন তাদের নামাজের সঙ্গে আমার নামাজের মিল হইতে হবে। এরকম না যে আমি যেমন ইচ্ছা তাড়াহুড়া করে নামাজ পড়ে ফেললাম। মেরে মহতরম দোস্তরা বুঝব, নামাজের প্রত্যেকটা রুকুনকে ধীরে সুস্থে আদায় করতে হবে, ইতমিনানের সঙ্গে আদায় করতে হবে, তাড়াহুড়া করা চলবে না। রুকু থেকে দাঁড়াইলাম তো দাঁড়ায় সারতে না সারতে আবার আমি সেজদায় চলে গেলাম, সেজদা থেকে উঠে বসলাম, বসতে না বসতেই আবার আমি সেজদায় চলে গেলাম। না মেরে মহতরম দোস্তরা বুঝব, বলুন যে রুকু থেকে সোজা হইয়া বসা এবং ইতমিনান হাসিল করা আমার শরীর স্থির হয়ে যায়। রুকু থেকে যখন আমি দাঁড়াই সেজদায় যাওয়ার আগে এই দাঁড়ানো অবস্থায় আমার শরীর স্থির হয়ে যায়। মেরে মহতরম দোস্তরা বুঝব, উনি বলেন যে নামাজকে সাহাবাদের মতো নামাজ বানাইতে হবে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের মতো নামাজ বানাইতে হবে, তখন ওই নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান হবে। তাড়াহুড়া করার দ্বারা ওই নামাজ হইল না, সাহাবাদের নামাজের সঙ্গে মিল হইল না। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একজনকে তাড়াহুড়া করে নামাজ পড়তে দেখে বললেন যে এইরকম নামাজ পড়তে পড়তে যদি তোমার মত এসে যায় তো তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দীনের উপরে মরবে না, তুমি তোমার মত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দীনের উপরে তোমার মত হবে না। যদি এইরকম নামাজের উপরে এইরকম নামাজ পড়তে পড়তে তোমার মৃত্যু এসে যায়, মত এসে যায়, তাহলে তুমি রসুল্লাহ সাল্লামের দীনের উপরে হুজুর যে দিন নিয়ে আসছেন সেই দিনের উপরে তোমার মৃত্যু হবে না। কারণ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের মধ্যে নামাজ আনছেন, নামাজের জন্য একথা বলে দিচ্ছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখছো এইরকম ভাবে নামাজ পড়ো। কাজী রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেরকম নামাজ পড়তে বলছেন ঠিক ওই রকম ভাবে আমাকে আমার নামাজকে বানাইতে হবে, নামাজের জাহের অর্থাৎ বাহ্যিক অবস্থাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মিল করতে হবে, নামাজের মতো বানাইতে হবে, যে আমার দাঁড়ানো, আমার রুকু করা, আমার সেজদা করা, বলে যে এইটাকে আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন ঠিক ওই রকম আমাকে নামাজের এই বাহ্যিক অবস্থাটাকে ওইরকম বানাইতে হবে। এমনি ভাবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এক তো নামাজের বাহিরকে বানাইলাম, বলে নামাজের ভিতরকেও বানাইতে হবে। নামাজের ভিতর কি? বলে নামাজের মধ্যে এক আল্লাহ পাকের ধ্যান ছাড়া আর কোন ধ্যান না থাকে। এহসান, সিফতে এহসানের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এহসান কাকে বলে? রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করে এলো, ইয়া রসুল্লাহ এহসান কি জিনিস? নামাজের মধ্যে যে এহসান আনতে হবে সে এহসান কি? বললেন যে তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ, আল্লাহকে দেখতে পাইতেছ তুমি, বলে এইরকম ধ্যানের সঙ্গে নামাজ পড়ো। তো জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এক তো হলো যে আমাদেরকে নামাজের বাহির ঠিক করতে হবে, এমনি ভাবে নামাজের ভিতরকেও ঠিক করতে হবে আমার। এই নামাজের মধ্যে এক আল্লাহ তাআলার ধ্যান আমাকে আনতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ওই ধ্যানকে ভিতরে আনছিলেন, বাহিরের নামাজকেও তারা, বাহিরের অবস্থাকেও তারা ঠিক করছিলেন, ভিতরের অবস্থাকেও তারা ঠিক করছিলেন। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, নামাজ হল মসজিদের মধ্যে যত আমল হয় এই সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হল নামাজ। তো এই নামাজের মধ্যে এক তো এই নামাজের বাহিরকে ঠিক করা, এক হল নামাজের ভিতরকে ঠিক করা, আরেক হল এই নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান হবে। কাজেই নামাজকে এইরকম বানাইতে হবে যে নামাজ দিয়ে আমার সমস্যার সমাধান করাইতে হবে আমাকে। আমি যখন নামাজ পড়ব তো এই নামাজের দ্বারা আমি মেরে মহতারাম দোস্তা আল্লাহর কাছ থেকে আমার সমস্যার সমাধান করাবো এই নামাজের মাধ্যমে। মেরে মহতারাম দোস্ত, নফল নামাজের দ্বারা আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্যার সমাধান করাইতে হইলে আমার নামাজকে এরকম বানাইতে হবে। তো ফরজ নামাজকে কিরকম বানাইতে হবে? যেটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, এই নামাজকে কিরকম বানাইতে হবে? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ তো এরকম এক আমল ইসলামের মধ্যে, বলে যে কুফর আর নামাজের মধ্যে একমাত্র পার্থক্য হল নামাজ। বলে যে কোন মুসলমান নামাজ পড়বে না এ কথা চিন্তাই করা যায় না। হ্যাঁ, এ কথা চিন্তা করা, এ কথা হইতে পারে যে কোন মুনাফিক নামাজ পড়বে, এটা তো সম্ভব, কিন্তু কোন মুসলমান নামাজ পড়বে না এটা কখনোই সম্ভব নয়। তো এই জন্য আজ থেকে এই পুরা মজমা আমরা একথার আহাজ করে নেই, একথার অঙ্গীকার করে নেই যে আমরা আমাদের নামাজকে সুন্দর করব এবং নামাজের উপরে পাবন্দি করব, জীবনে কখনো নামাজ ছাড়ব না, কারণ মুসলমান নামাজ ছাড়তে পারে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য পুরা মজমা আমরা একথা নিয়ত করে নেই যে আমরা বাকি জীবনে কখনো নামাজ ছাড়ব না, নামাজ তো আমি পড়বই। এই জন্য কিন্তু এই নামাজকে যে পড়ব, এই নামাজকে আমি ওই রকম ভাবে আমার নামাজ বানাইতে হবে যেরকম রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, সাহাবারা যেরকম নামাজ পড়ছেন, যেই নামাজের দ্বারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের সমস্যাগুলি সমাধান করাইছেন আল্লাহ তাআলার কাছ থেকে, ওই রকম নামাজ শিখতে হবে, ওই নামাজ বানাইতে হবে, এর জন্য মেহনত করতে হবে। হর আমল কো ইলম পর লানে কে লিয়ে দিয়ে কে আল্লাহ রাব্বুল ইজ্জত কি ইয়াহা ওয়া আমল ভি মারদুদ হে জো ইখলাস কে সাথ না হো অর ওয়া আমল ভি মারদুদ হে জো ইলম কে সাথ না হো জো দরজা আমল মে আমল কি কবুলিয়ত কে লিয়ে জো শর্ত আমল কি কবুলিয়ত কে লিয়ে ইখলাস কি হে ওহি শর্ত আমল কি কবুলিয়ত কে লিয়ে ইলম কি হে ইলম ভি ইস তরহ ফর হে হর ঈমান ওয়ালে কে জিম্মে জিস তরহ নামাজ ফরজ আইন হে علم کا حاصل کرنا بھی ہر مومن کے ذمے فرض عین ہے علم کا حاصل کرنا ہر مومن کے ذمے فرض عین ہے علماء کی صحبت علماء کی مجالس اس کو اپنی ضرورت یقین کرو ہر سماجت ہے علماء کی زیارت کو عبادت یقین کرو علماء سے تعلق علماء کی مجالس کی ضرورت یہ ہم میں سے ہر ایک کی سب سے پہلی حاجت ہے کہ وہاں سے علم حاصل کرو اپنے ہر ہر عمل کو علم پر لاؤ میرے بزرگ دوست عزیزو اللہ والے علم سے پلنے کا یقین ہو سب سے پہلی بات یہ ہے کہ ہمیں اس علم سے پلنے کا یقین ہو جو علم اللہ کی ذات سے نکلا ہوا ہے. اور یہی علم ہے آج ساری دنیا کے مسلمان اس جہالت میں پڑے ہوئے ہیں کہ انہوں نے ہر چیز کو علم قرار دے دیا. سب سے بڑی علم سے محرومی کی جو بنیاد و سبب ہے وہ ہر چیز کو علم قرار دینا ہے. آج ساری دنیا مسلمان اس جہالت میں پڑے ہوئے ہیں, اس جہالت سے گرفتار ہیں کہ وہ ہر چیز کو علم سمجھتے ہیں. کہتے ہیں سائنس کا علم, انجینئرنگ کا علم, ڈاکٹری کا علم. نہیں, خدا کی قسم علم صرف وہ ہے جو اللہ چاہتے ہیں ہم سے اور محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر جاتے ہیں. علم صرف اس کو کہتے ہیں جو اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر جاتے ہیں. علم صرف اس کو کہتے ہیں. آج ساری دنیا کے مسلمان سمجھتے ہیں کہ یہ بھی علم کا ایک حصہ ہے کہ ہم ڈاکٹری پڑھیں, یہ بھی علم ہے. نہیں میرے دوست بزرگ عزیزوں, یہ دنیا کے فنون ہیں, اہل دنیا کے تجربے ہیں. اس کو علم نہیں کہا جائے گا. اس کو علم کہنا بڑی بے ادبی کی بات ہے. اور یہی اصل جہالت کی وجہ ہے کہ ہم اس چیز کو علم قرار دے کر حاصل کر رہے ہیں جو علم نہیں ہے. علم صرف وہ ہے جو اللہ ہم سے چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. قبر کے تین سوال جو ہر ایمان والے سے ہونے ہیں, جس کی تیاری ہمیں اس محنت سے کرنی ہے, وہ قبر کے تین سوال یہی ہیں. من ربک وما دینک وما کنت تقول فی ھذا الرجل. سارا علم ان تین سوالات کے اندر محدود ہے. ربوبیت کا علم, شریعت کا علم اور سنت کا علم. صرف اس کو علم کہتے ہیں. اگر اس کے سوا کوئی چیز علم ہوتی تو قبر میں اس کا سوال ضرور ہوتا. ان تین چیزوں کی تحقیق کرنا علم میں لگنا ہے. جو کچھ اس کے ماسوا ہے وہ سارے دنیا کے فنون ہیں, جن کا حاصل کرنے سے آخرت کا کوئی فائدہ نہیں ہے اور جن کا حاصل کرنے سے دنیا کا حاصل نہ کرنے سے دنیا کا کوئی نقصان نہیں ہے. میرے بزرگ دوست عزیزو, اچھی طرح سمجھ لینا, ہم اس غلط فہمی سے خود نکلیں اور دوسروں کو اس غلط فہمی سے نکالیں. آج ساری دنیا, آج سارے مسلمان وہ جہالت کی طرف جا رہے ہیں, جہالت کو علم قرار دے کر. حضرت فرماتے تھے کہ دنیا کے فنون میری جہالت ہے. علم صرف وہ ہے جو اللہ کی ذات سے نکل کر آیا ہے, محمد صلی اللہ علیہ وسلم کے واسطے سے آیا ہے. اس علم کا حاصل کرنا ہر مومن کے ذمے فرض عین ہے. اس کو علم کہتے ہیں. میرے بزرگ دوست عزیزو, کیونکہ ہم نے جہالت کو علم قرار دیا ہے, اس لیے ہم دنیا کے فنون پر فخر کرتے ہیں. حالانکہ یہ بات میری یاد رکھیو, دنیاوی فنون پر فخر کرنا یہ کفر کا مزاج ہے. دنیاوی فنون پر فخر کرنا کفر کا مزاج ہے. فخر کی چیز تو وہ علم ہے جو اللہ کی ذات سے نکلا ہوا ہے. کہ علماء قیامت میں اونچے اونچے ٹیلے پر ہوں گے, علماء قیامت میں اونچے ٹیلے پر ہوں گے. تمام مخلوق علماء کو اونچا دیکھے گی قیامت میں. اللہ کے یہاں علماء کا خاص مقام اور درجہ ہے. ہم تو دنیا کے فنون پر فخر کر رہے ہیں, حالانکہ دنیا کے فنون پر فخر کرنا یہ کفر کا مزاج ہے. فخر سے کہتے ہیں کہ یہ پروفیسر ہیں, یہ انجینئر ہیں, یہ بڑے ڈاکٹر ہیں. توبہ توبہ توبہ. وہ بھی پھولتا ہے اپنے فنون کو سن کر, وہ بھی خوش ہوتا ہے. حالانکہ قرآن میں یہ ہے کہ دنیاوی فنون پر کرنا کفر کا مزاج ہے. فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون. کہ جب انبیاء علیہ السلام اللہ والا علم لے کر آئے تو قومیں نبیوں کے مقابلے میں اپنے فنون پر فخر کرنے لگی. اللہ نے اور نبیوں کے علم کا مذاق اڑایا. اللہ نے سب کو ہلاک کر دیا ان کے استہزاء کی وجہ سے. قرآن نے جگہ جگہ یہ سمجھایا ہے کہ علم وہ ہے جو اللہ چاہتے ہیں, محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر چاہتے ہیں. اعمال سے متعلق جو کچھ ہے وہ علم ہے, ضرور سے متعلق جو کچھ ہے وہ فنون ہے, وہ علم نہیں ہے. اس کو علم قرار دینا جہالت ہے. اس کا حاصل کرنا کوئی حرج نہیں ہے, ضرورت ہے, لیکن اس سے آخرت کا کوئی تعلق نہیں ہے اور مسائل کا حل کا بھی دنیا کے فنون سے کوئی تعلق نہیں ہے. میرے بزرگ دوست عزیزو, یہ بات اچھی طرح یاد رکھیو, ہم نے تو ہر چیز کو علم قرار دے دیا. حضرت عمر رضی اللہ تعالی عنہ نے توریت پڑھی جبکہ وہ قرآن کا اور حدیث کا سارا علم حاصل کر چکے. حدیث روایت میں آتا ہے سب سے زیادہ علم اور دین کی سمجھ رکھنے والے حضرت عمر ہیں. عمر رضی اللہ عنہ وہ شخص ہیں جن کے بارے میں آپ نے فرمایا لو کان بعدی نبی لکان عمر. ایسے بڑے عالم عمر نے سا مقدار علم قرآن حدیث کا حاصل کرنے کے بعد پھر یہ خیال کیا کہ مجھے توریت ہی پڑھنی چاہیے کہ توریت میں کیا علم ہے, اللہ نے موسیٰ علیہ السلام کو کیا احکامات دیے ہیں تاکہ میری معلومات میں اضافہ ہو. عمر رضی اللہ تعالیٰ عنہ نے توریت پڑھی اور اس کے چند اوراق ہاتھ میں لے کر آپ کی خدمت میں حاضر ہوئے. آپ نے فرمایا کہ عمر یہ کیا ہے؟ حضرت عمر نے خوش ہو کر عرض کیا کہ رسول اللہ میں نے توریت کا علم حاصل کیا ہے تاکہ میرے علم میں اضافہ ہو. آپ صلی اللہ علیہ وسلم کو اس پر اتنا غصہ آیا کہ آپ نے اعلان کر دیا صحابہ میں الصلاۃ الجامعہ کہ تمام کے تمام صحابہ جمع ہو جائیں مسجد میں. سب جمع ہو گئے, آپ منبر پر تشریف فرما ہوئے. آپ کو اتنا غصہ تھا کہ انصار آج غصے کی حیثیت کو دیکھ کر تلواریں لے کر آ گئے کہ آج اللہ کے نبی کس نے ستایا ہے, کیا بات پیش آئی ہے. سارا غصہ حضرت عمر پر تھا کہ عمر تم نے اس چیز وہ علم کیوں حاصل کیا جو علم میں نہیں لے کر آیا, تم نے موسیٰ علیہ السلام نازل ہونے والے علم کیوں حاصل کیا. غصہ سارا اس بات پر تھا, غصہ سارا اس پر تھا کہ عمر نے یہ علم کیوں حاصل کیا. آپ نے فرمایا کہ اگر آج موسیٰ علیہ السلام زندہ ہو کر آ جائیں تو ان کے لیے کوئی راستہ نجات کا نہیں ہے سوائے میرے طریقے کے, اور اے عمر اگر تم نے دوسرے نبیوں کا طریقہ اختیار کیا میرے طریقے کو چھوڑ کر تو تم گمراہ ہو جاؤ گے. آپ اندازہ کریں کہ وہ علم جو علم تھا شریعت تھی موسیٰ علیہ السلام پر نازل کی گئی اس کو ایک عالم نے حاصل کیا, اس پر اللہ کے نبی کو اتنا غصہ آیا. تو جو چیز علم ہی نہیں ہے اگر مسلمان اس کو حاصل کر کے علم سمجھے اور اللہ کے علم سے جاہل رہے ایسے مسلمان پر قیامت میں اللہ کے نبی کو کتنا غصہ آئے گا. اس لیے بات اچھی طرح یاد رکھو کہ علم صرف وہ ہے جو اللہ چاہتے ہیں اور محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر ہم سے چاہتے ہیں. یہ علم حاصل کرنا ہر مومن کے ذمہ فرض عین ہے. دنیا کے فنون لوگ حاصل کرتے ہیں, یہ سمجھتے ہیں کہ اس کے بغیر کامیابی نہ ہوگی, حالانکہ اللہ رب العزت کے یہاں کسی سے نہیں پوچھا جائے گا کہ تم دنیاوی علوم میں دنیا کے فنون میں کیا سیکھ کر آئے ہو. قبر میں داخل ہوتے ہی سب سے پہلے سوال ہوگا من ربک, کہ کس سے پڑھنے کا یقین لائے ہو. ہر سمجھتے تھے کہ قبر میں زبان یقین پر چلے گی معلومات پر نہیں چلے گی. یہ بھی یاد رکھو کہ علم کی معلومات پر زبان نہیں چلے گی بلکہ علم پر یقین کے ساتھ عمل کرنے والا وہ قبر میں صحیح جواب دے سکے گا. دوسرا سوال ہوگا کہ تمہارا دین کیا ہے, جس دین پر عمل کر کے گیا ہے اخلاص کے ساتھ وہی صحیح جواب دے سکے گا. تیسرا سوال ہوگا ہما بند تقول فی ھذا الرجل, جو شخص اتنا سنت کا پابند ہوگا وہ آپ صلی اللہ علیہ وسلم کو دیکھ کر پہچان لے گا اور یہ کہے گا ھذا نبینا محمد, کہ یہ ہے میرے نبی محمد صلی اللہ علیہ وسلم جن میں میں ایمان لایا اور جن کے طریقوں پر میں چلا ہوں. میرے بزرگ دوستو عزیزو, ہمیں اس محنت کے ذریعے اس کی مشق کرنی ہے. میں نے شروع میں عرض کر دیا کہ علماء کی مجالس سے, علماء کی زیارت سے ہم علم حاصل کریں اور اپنی زندگی کے ہر شعبے کو علم پر لائیں. تو میرے محترم دوست بزرگو مولانا جی بھائی, جمن نے کہ عمل جنو اخلاص ضروری, اخلاص میں نے اللہ جنو ہوا ضروری, شدو اللہ جنو ہی مانوس عمل کروے اور کونو ادیش اکھنے تک نہ تھکے, انو کونو ادیش جدی ایتر مدد شامل تھکے تاہلے آر اخلاص ہوئے رہا. جوکن اخلاص تھکے نا ایرکم عمل اللہ تعالی قبول کرن نا. ایمنی بھابے جرکم پتیک عمل جنو اخلاص ضروری عمل قبول ہوار جنو ایرکم بھابے ضروری ہلو علم ضروری, ওই আমলের এলেম জরুরি, এলেমও জরুরি. এলেম ছাড়া আমল কবুল হয় না, যেমন এখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না. এই জন্য এলেম শিক্ষা জরুরি এবং এলেম শিক্ষা করা ফরজে আইন, যে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেকের জন্য এই পরিমাণ সে এলম হাসিল করবে, যে এলম হাসিল করলে সে আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে পারে এবং আল্লাহ তাআলার নিষেধ করা কাজ থেকে সে নিষেধ করার কাছ থেকে সে ফিরতে পারে, জানতে পারে. এই ইলমকে হাসিল করা জরুরি. মহতরম দোস্তা বুজুর্গ, পরে যে প্রত্যেক আমলের মধ্যে ইলম লাগবে আর ইখলাস লাগবে, এই দুই জিনিস লাগবে ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য. ইলম ছাড়া আমল কবুল হয় না, যেমন ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না. এই জন্য ইলম, এই কথা মনে করতে হবে যে পালার উপায় হল এলেম, ওই এলেম, এলেমের দ্বারা আমার লালন পালন হবে, এলেমের দ্বারা আমার দুনিয়া আখেরাতের সব জরুরত এই এলেমের দ্বারাই পুরা হবে, এই এলেমের দ্বারাই আমার দুনিয়ার জরুরত আখেরাতের জরুরত পুরা হবে, এই কথার যকিন করে এই এলেমকে হাসিল করতে হবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ উনি বলেন যে আজ তো দুনিয়ার যত বিদ্যা মানুষ শিখে এই সমস্ত বিদ্যাগুলিকে মানুষ দুনিয়া কামাইবার জন্য শিখে, দুনিয়ার টাকা পয়সা উপার্জনের জন্য, দুনিয়ার রুজি রোজগারের জন্য মানুষ যে সমস্ত বিদ্যা শিখে এগুলিকে মানুষ এলেম বলে। কেউ বলে আমি ডাক্তারি এলেম হাসিল করতেছি, কেউ বলে আমি ইঞ্জিনিয়ারি এলেম হাসিল করতেছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই দুনিয়াবি জরুরতকে পুরা করার জন্য মানুষ যে সমস্ত বিদ্যা অর্জন করে এটাকে এলেম নাম দেওয়া, এলেম বলা, এটাও বেয়াদবি। এলেম তো একমাত্র ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ পাকের তরফ থেকে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসছে, সেটাই একমাত্র এলেম। এলেম তো ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসে, এছাড়া কোনটাই এলেম নয়, বরং ওইটা তো মানুষের অজ্ঞতাকে আরো বাড়ায় দেয়, মানুষের জ্ঞানকে বাড়ায় না, মানুষের অজ্ঞতাকে বাড়ায় দেয়। কারণ যত মানুষ দুনিয়ার বিদ্যা হাসিল করে এই সমস্ত বিদ্যার দ্বারা তার জ্ঞান এটাই হয়, তার ভিতরে যেটা আসে সেটা হলে এগুলির দ্বারা হয়, আমার ইঞ্জিনিয়ারিং দ্বারা হবে, আমার ডাক্তারি দ্বারা হবে। তো এটা তো অজ্ঞতা হইল, ডাক্তারি দিয়াও হয় না, ইঞ্জিনিয়ারিং দিয়াও হয় না, দুনিয়ার কোনো কামকাজ দিয়া হয় না, দুনিয়ার কোনো জিনিস দিয়া হয় না, হইবার জায়গা তো একটাই, সেটা আল্লাহ থেকে হয়। তো আল্লাহ থেকে হয় এইটার পরিবর্তে আমার অজ্ঞতা আরো বেড়ে গেল দুনিয়ার এই সমস্ত যেগুলিকে মানুষ আজ এলেম বলে, আসলে এগুলি কোনো এলেম নয়, এগুলি তো মানুষের অভিজ্ঞতা, মানুষ নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিসকে আবিষ্কার করছে, মানুষ নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিসকে বুঝছে, তো সে তার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাইতেছে তার দুনিয়ার জিন্দগির জন্য। এটা না, এটা হইলে না দুনিয়ার কোনো উপকার হবে, না এটা না হইলে দুনিয়ার কোনো ক্ষতি হবে, লাভ আর ক্ষতি এই দুইটা তো একমাত্র আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কাছ থেকে আসে। দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে কোন লাভও নির্ভর করে না আর কোন ক্ষতিও নির্ভর করে না, যে এই সমস্ত বিদ্যা অর্জন করলে লাভবান হবে অথবা এই সমস্ত বিদ্যা অর্জন না করলে সে ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোন কথা নাই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে এলেম তো হলো একমাত্র আল্লাহ পাকের তরফ থেকে যেটা আসছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার এলেম বলে, এটাই হলো একমাত্র এলেম যেটাকে এলেম বলা যায়। ওই এলেমকে হাসিল করা জরুরি, ওলামাদের মজলিসে এবং ওলামাদের সঙ্গে জিয়ারত করি এই এলেমকে হাসিল করার উদ্দেশ্যে, ওলামাদের খেদমতে হাজির হই এলেমকে হাসিল করার জন্য, ওলামাদের মজলিসে বসি এই এলেমকে হাসিল করার জন্য। হযরত মাওলানা ইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করাকে ইবাদত ইয়াকিন করো, ইবাদত মনে করো, ওইটাও একটা ইবাদত, যেমন নামাজ পড়া ইবাদত এমনি ভাবে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করা এটাও ইবাদত, এটাকেও ইবাদত ইয়াকিন করো। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই এলেম তো ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার এলেম বলে, এটাই আসলে এলেম। এলেম তো আসলে ওইটা যেটা কবরের মধ্যে প্রশ্ন হবে সেটাই হল এলেম, মানে রুবুবিয়াতের এলেম, কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, কে তোমার রব, তো আমার রব কে, এইটার এলেম হাসিল করি আমি, আমার পালন কর্তাকে আমি এইটার এলেমকে হাসিল করি। এমনি ভাবে কবরে প্রশ্ন হবে তোমার দিন কি ছিল, তোমার শরীয়ত কি ছিল, তো তুমি কোন দিনের উপরে কোন শরীয়তের উপরে চলে আসছো, ওইটাই আসল এলেম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ শরীয়তের এলম হাসিল করছে সে, আল্লাহ পাকের আহকামাতের এলমকে হাসিল করছে আর সে ওইটার উপরে চলছে, তো এটাকে এলেম বলে। এমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর তরিক আর এলেম, এটাই আসলে এলেম। কারণ কবরের মধ্যে এই তিন জিনিস সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে, রসুল্লাহ সাল্লাহকে জিজ্ঞাসা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এনাকে এনার সম্পর্কে তোমার কি ইয়াকিন ছিল। তো একজন ইমানওয়ালা ইলমওয়ালা সে যে এলমকে হাসিল করছে, যে এলমের উপরে সে দুনিয়াতে আমল করছে, সেই অনুপাতে সে সেখানে জবাব দিবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, কবরে যে মানুষ প্রশ্নের সম্মুখীন হবে এইটার জবাব সে তার জ্ঞান অনুসারে দিবে না, যে সে কি জ্ঞান অর্জন করছে, কতখানি এলিম হাসিল করছে, এলিম হিসাবে মালুমাত হিসাবে তার অর্জিত জ্ঞান হিসাবে সে সেখানে জবাব দিতে পারবে না। বরং ওইখানে তো দিলের ভিতরে যা ছিল সেই হিসাবে এলিম জবাব দিবে। যদি দিলের ভিতরে আল্লাহকে সে তার পালন কর্তা মনে করে থাকে, আল্লাহকে তার পালন কর্তা ইয়াকিন করে থাকে, তো সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সে যদি শরীয়তের উপরে আমল করে থাকে আর এটার উপরে সে তার ইয়াকিন বানায় থাকে, বলে এই শরীয়ত এই দিন এটার উপরে আমার দুনিয়া আখেরাতের সব সমস্যা নির্ভর করে, সব সমস্যার সমাধান এখান থেকেই হবে, এই ইয়াকিনের সঙ্গে সে দিনের পাবন্দ হয়ে দুনিয়াতে চলছে, শরীয়তের উপরে চলছে, তো সে তার ওই দিনের ইয়াকিনের কারণে সেখানে সে জবাব দিয়ে দিবে, উত্তর দিয়ে দিবে যে আমার দিন ইসলাম ছিল। সে যদি দুনিয়াতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইলমকে হাসিল করে আর ওই সুন্নত মোতাবেক সে তার জিন্দগি গড়ে, তো কাল কেয়ামতের ওই কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করা হবে, দুনিয়াতে সে যে সুন্নতের উপরে তার জিন্দগি চালাইছে সেই হিসাবে তার দিলের ভিতরে যে সুন্নতের ইয়াকিন দিনের মধ্যে আছে, বলে সেই হিসাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। এজন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আজ দুনিয়াতে মানুষ দুনিয়ার বিদ্যা শিখে, এগুলি দুনিয়ার কাজকর্ম, এগুলি দুনিয়ার টাকা উপার্জনের অথবা দুনিয়ার যে দুনিয়ার সমস্যা সমাধানের জন্য দুনিয়ার কাম কাজের জন্য মানুষ এই সমস্ত বিদ্যা হাসিল করে, এগুলিকে এলেম বলে না। বরং এলেম তো ওইটাই যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, ওই এলেমকে হাসিল করতে হবে। এই এলেম ছাড়া অন্য যত বিদ্যা মানুষ অর্জন করে এটাকে কখনোই এলেম বলা চলবে না, বরং মানুষ যে অন্য এলেম হাসিল করে এটা এতখানি অসন্তুষ্টির কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। এই ঘটনা দ্বারা আমরা চিন্তা করতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি এলেম হাসিল করতে পারা, সবচেয়ে বড় আলেম, দীনের সব এলেমকে তিনি হাসিল করছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এলেম নাজিল হয়েছে সে এলেমকে তিনি হাসিল করছেন এবং সম্পূর্ণ এলেম হাসিল করছেন। তো উনি চিন্তা করলেন যে মুসা আলাইহিস সালামের উপরে যে তৌরাত নাজিল হয়েছিল আসমান থেকে আল্লাহই তো নাজিল করছিলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে যা নাজিল হয়েছে এটা তো সব হাসিল করছি, তা আমি এখন তৌরাতের এলেমও যদি একটুখানি হাসিল করি তো আমার এলেম আরো বৃদ্ধি পাবে, আমার এলেম বাড়বে। তো উনি তৌরাতের এলেম হাসিল করলেন, হাতের মধ্যে কয়েকটা তৌরাতের পৃষ্ঠা পাতা এগুলি হাতে নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ওমর তোমার হাতে কি এটা? তো উনি খুব আনন্দের সঙ্গে বললেন এই কথা, ইয়া রসুল্লাহ এই তৌরাতের পাতা, তৌরাতের এলেম আমি হাসিল করছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসন্তুষ্ট হলেন, এত নারাজ হলেন যে আনসাররা আওয়াজ দিলেন যে সব মসজিদে জমা হয়ে যাও, সব মসজিদে আসো। এই হুজুর এই কথার উপরে এত অসন্তুষ্ট হলেন যে সমস্ত মদিনাবাসীকে সাহাবাদেরকে মসজিদে হাজির হওয়ার জন্য বললেন। আনসাররা তলোয়ার নিয়ে আসলো বলে নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিছে, সবাই তলোয়ার লয়ে আসছে যে রসুল্লাহ সাল্লামের হেফাজত করতে হবে, নিশ্চয়ই রসুল্লাহ সাল্লামকে কেউ কষ্ট দিছে, এটার বদলা নিতে হবে। আনসাররা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মহতরম দোস্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে যে তুমি তৌরাতের ইলম হাসিল করতেছ, আমি যে ইলম নিয়ে আসছি এই ইলম ছাড়া আর কোন ইলমের মধ্যে তোমার নাজাত নাই, তুমি গোমরা হয়ে যাবে। আর যদি মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, তিনিও নাজাত একমাত্র আমার এই ইলমের মধ্যে তার নাজাত নির্ভর করতেছে, আর কোন জিনিসের মধ্যে তারও নাজাত হবে না। এমন তুমি যদি আমি যে ইলম নিয়ে আসছি এটাকে ছেড়ে তুমি অন্য ইলমকে হাসিল করো, তাহলে তুমি গোমরা হয়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তৌরাতের ইলম, এক নবীর উপরে আল্লাহ তাআলা যে ইলমকে নাজিল করছিলেন, সেই ইলমকে হাসিল করার উপরে যদি এত নারাজ আর অসন্তুষ্ট হয়ে থাকেন, আর আমরা যে সমস্ত দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার জরুরতের জন্য যে সমস্ত বিদ্যা হাসিল করতেছি আর ওইটাকে এলেম মনে করতেছি, ওইটাকে এলেম মনে করতেছি, তো এটার উপরে রসুল্লাহ কত নারাজ হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এলেম তো হল একটাই, যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের তরিকার এলেম, এটাই একমাত্র এলেম। ওই এলেমকে হাসিল করতে হবে, এই এলেম ছাড়া আর কোন গতি নাই। এই এলেমই কবরের মধ্যে প্রশ্ন হবে, এই এলেমের, এই এলেম হিসাবেই মানুষ কবরের প্রশ্নের জবাব দিতে পারবে, তার আখেরাত পার হবে, এটা ছাড়া আর কোন গতি নেই। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ ওই এলেমকে হাসিল করতে হবে, ওই এলেম হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আইন, কে যে পরিমাণ এলেম হাসিল করলে সে শরীয়তের উপরে, খোদায় পাকের হুকুমের উপরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার উপরে সে জীবনযাপন করতে পারে, সুন্নত মোতাবেক জীবনযাপন করতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ ওই এলেমই আসল এলেম, ওইটা সবাইকে হাসিল করতে হবে। আর উনি বলতেছেন একথা যে আজ আমরা দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ফখর করি, গর্ব করি। আসলে গর্ব করার জিনিস তো একমাত্র আল্লাহ তাআলার এলেমই ছিল। দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে গর্ব করি আর গর্ব করে নিজের পরিচয় দিই, বলে আমি এত বড় ডাক্তার, আমি এত বড় অমুক, আমি অমুক তমুক, দুনিয়ার এলিম হিসেবে নিজেরা ফখর করি। মনে বলেন যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে দুনিয়ার এই সমস্ত এলিমের উপরে গর্ব করা, ফখর করা, এটা তো কুফরের মেজাজ। কুফরের মেজাজ হল তারা এই দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে গর্ব করে। মেরে মহতরম দোস্ত মুসলমান কখনো এই সমস্ত বিদ্যার উপরে গর্ব করতে পারে না। মুসলমানের জন্য তো আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন ও হাদিসের ইলমকে নাযিল করেছে। এক ইলম মাসাইল কা হে, এক ইলম ফজাইল কা হে। মাসাইল কে ইলম সে ফরাগত হো জায়েগি, কিউনকি মাসাইল কা ইলম মাহদুদ হে, লেকিন ফজাইল কে ইলম সে কিসি আলিম কিসি জাহিল কো ফরাগত নাহি হে। ফজাইল কা ইলম আল্লাহ কে ওয়াদে হে, ইনকো বার বার সুননা, সুবহ শাম ইনকি মজলিসোঁ মে বেঠনা, یہ بذات خود مطلوب ہے۔ اسباب کے مقابلے میں وعدوں کا یقین جمانا، اس کے لیے فضائل کی تعلیم ہے۔ پھر شوق پیدا ہو جانا، یہ منتہا نہیں ہے تعلیم کا، بلکہ صبح شام ہم اس کے محتاج ہیں کہ ان مجلسوں میں بیٹھے جن میں اللہ کے وعدے سنائے جاتے ہیں اسباب کے مقابلے میں۔ ہمارے ہاں فضائل کی تعلیم کا مقصد اسباب کے مقابلے میں علم کو پیش کرنا ہے، وعدوں کا یقین پیش کرنا ہے اسباب کے مقابلے میں۔ فضائل کی تعلیم کا مقصد شکلوں کا اسباب کا یقین نکالنا اور عملوں سے وعدوں کا یقین پیدا کرنا، یہ ہماری فضائل کی تعلیم کا مقصد ہے۔ فضائل کی تعلیم کا مقصد یہ ہے کہ اسباب کے مقابلے میں عمل پیش کیے جائیں، ہم صبح شام اس کے محتاج ہیں۔ تعلیم کوئی تحقیق کا پروگرام نہیں ہے، بلکہ آپ صلی اللہ علیہ وسلم کی اس مجلس کی نقل ہے۔ آپ صلی اللہ علیہ وسلم نے صحابہ اکرام کو اللہ کے وعدے سنایا کرتے تھے، منافقین وعدے کو سن کر کہتے تھے کہ یہ وعدے دھوکا ہیں، کیونکہ منافقین وعدے سن کر حالات کو دیکھتے تھے۔ صحابہ وعدے سن کر کہتے تھے کہ یہ وعدے سچے ہیں، کیونکہ صحابہ وعدے سن کر عمل پر آتے تھے۔ اس لیے میرے بزرگ دوستو عزیزو، بات اچھی طرح یاد رکھو کہ فضائل کی تعلیم، فضائل ہی اللہ کے وعدے ہیں۔ اللہ کے وعدوں کے یقین پر لانا شکلوں کے مقابلے میں، یہ تعلیم کے حلقوں کا مقصد ہے۔ اس تعلیم کے ساتھ محنت ہوگی، وہ محنت یہ ہوگی کہ ہر ایمان والے کو ہر ایمان والے کو لا کر تعلیم کے حلقوں میں جوڑو. یہ تعلیم کے ساتھ محنت ہے. تعلیمی گشت صحابہ کی سنت ہے, کوئی پروگرام نہیں ہے. تعلیمی گشت ایک محنت ہے اور صحابہ کی محنت ہے. صحابہ کرام کا معمول ہے کہ مسجد میں تعلیم کا حلقہ قائم کر کے وہ بازار سے ایک ایک, ایک ایک ایمان والے کو اٹھا کر مسجد میں لاتے تھے. ہم نے بھی صحابہ کو اس محنت کے اعتبار سے سمجھا ہی نہیں جو محنت صحابہ کی صحابہ پر تھی. ہم تو سمجھتے رہے کہ محنت دعوت غیروں کو اسلام کی دعوت دینا ہے. نہیں, وہ غیروں کو اسلام کی دعوت بھی دیا کرتے تھے, لیکن اس سے کہیں زیادہ ان کی محنت اپنوں پر تھی. ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ جو سارے محدثین کا امام ہیں, وہ مدینے کے بازار میں ایک ایک بازاری کو اٹھا کر مسجد میں لا رہے تھے تعلیم کے حلقے میں جوڑنے کے لیے. اس لیے میرے دوستو عزیزو, یہ بات یاد رکھو اچھی طرح کہ تعلیم کا حلقہ ایک محنت ہے اور یہ اللہ کے وعدوں کا یقین سکھلانے کے لیے ہے. گشت کرنے والے اس یقین سے گشت کریں کہ میں اس سے گشت کر رہا ہوں کہ اللہ کے جو وعدے مسجد میں سنائے جا رہے, اس گشت سے ان وعدوں کا یقین میرے دل کے اندر اتر آئے, اس گشت سے ان وعدوں کا یقین میرے دل میں جم جائے, اس مقصد سے گشت کرے. تب تو یہ اس کا گشت دعوت بنے گا, ورنہ یہ اس کا گشت ایک نظم بن کر رہ جائے گا. یہ سمجھے گا کہ دوسروں کے تعلیم میں جوڑنے کے لیے مجھے ایک چکر باہر لگا لینا ہے. نہیں میرے دوستوں, دوسروں کو میں بہت بری بات عرض کر رہا, اعمال دعوت تنظیم بنتے جا رہے ہیں. جب میں پہلے بھی عرض کر چکا کہ دعوت اور تنظیم میں یہی فرق ہے کہ آپ پروگرام بنا کر کریں تو تنظیم ہے, صحابہ کی نقل کرے تو دعوت ہے. اللہ نے تزکیہ اور تربیت دعوت میں رکھی ہے. ہمیں صحابہ کی مشابہت ہر عمل میں مطلوب ہے. یہ صحابہ کرام کا طریقہ ہے کہ مسجد میں ایمان کا مسجد میں تعلیم کا حلقہ قائم کریں اور ملاقاتوں کے ذریعے سے لوگوں کو مسجد میں لائیں. ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ بازار میں گشت کر رہے تھے اور یہ گشت مدینے کے بازار میں کر رہے تھے. یہ بات بھی نہیں ہے کہ ساتھی یہ سمجھیں کہ تعلیمی گشت صرف ابا کے راستے میں نکل کر ہے. نہیں, اپنے مقام پر رہتے ہوئے بھی مسجد کے اندر تعلیم کا حلقہ قائم ہو اور ملاقاتوں کے ذریعے لوگوں کو تعلیم کے حلقے میں جوڑا جائے, یہ صحابہ کرام کا طریقہ ہے. ہمارا سارا کام صحابہ کے طریقے پر ہے, یہ صحابہ کی سنت ہے. آپ صلی اللہ علیہ وسلم خود وعدے فرماتے اور صحابہ کرام آپ کی مجلسوں وعدوں کو سنتے. آپ کے بعد آپ کے صحابہ مسجد تعلیم کا حلقہ قائم کرتے اور ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں لا کر جوڑتے. تاریخ کا طریقہ یہ ہے, سنت طریقہ, کہ ایک ایک حدیث کو تین تین بار پڑھا جائے. یہی سنت طریقہ ہے تاکہ اچھی طرح بات سمجھ میں آ جائے. روایت میں آتا ہے کان اذا تکلم بکلمت اعادها ثلاثا حتى يقل عنه, کہ آپ صلی اللہ علیہ وسلم جب کوئی بات فرماتے تین کو تین مرتبہ دہراتے کہ آپ کی بات اچھی طرح سمجھ لی جاتی. میرے دوست بزرگ عزیزو, ہمیں فضائل کے ساتھ ساتھ منتخب احادیث سے تعلیم کا اہتمام کرنا چاہیے, کیونکہ یہ چھ نمبر ہیں, یہ چھ صفات ہیں. ہمارے اندر ان چھ نمبروں کی اہمیت اس لیے ختم ہو رہی ہے کہ ہم نہیں جانتے کہ آپ صلی اللہ علیہ وسلم نے ان صفات کو کس معیار سے بیان کیا ہے. مولانا اختر رحمۃ اللہ علیہ نے ان چھ صفات کی اہمیت کو پیدا کرنے کے لیے ان پر یہ حدیثیں جمع فرمائی ہیں. ہم اس کی کوشش کریں کہ ان چھ نمبروں کو حدیث کی روشنی میں ہی بیان کریں تاکہ ہمارے اندر اس کا احساس پیدا ہو کہ میرے اندر یہ صفات ایسی نہیں ہیں جیسی محمد صلی اللہ علیہ وسلم بیان فرما رہے ہیں. اس لیے ہمیں فضائل کے ساتھ دیکھو عزیزو, حضرت کی تصنیفات تو کام کو سمجھنے کے لیے بہت ضروری ہیں, ورنہ ہمیں سے ہر ایک اپنی معلومات سے کام کرے گا. حضرت سارا کام حیات صاحب میں جمع کر دیا. جب کہا گیا حضرت سے کہ حضرت آپ اس کام پر کوئی مصول کی کتاب لکھ دیں, حضرت نے فرمایا رحمۃ اللہ علیہ نے کہ نمونہ میں نہیں ہوں, نمونہ صحابہ ہیں, ہم صحابہ کو دیکھ کر چلیں. میرے دوستو عزیزو, اصل میں محنت میں صحابہ والی نقل حرکت, صحابہ والے طریقے سے مطلوب ہے, کیونکہ اسی میں تزکیہ اور تربیت اللہ کی طرف سے موجود ہے. اللہ رب العزت نے صحابہ والے طریقہ جہد میں ہی قیامت تک آنے والے انسانوں کی تربیت اور تزکیہ رکھا ہے. میں اس بار بار تھا حضرت نے حیات صحابہ کے جس میں کی شروع سے ہی مسجد کا سارا معمول نقل کیا ہے. اس نے لکھا ہے لماذا بنیت المساجد وماذا کانوا یفعلون فیہا, سارے صحابہ کے مسجد کے اعمال حضرت حیات صحابہ میں کسی سے جتنے صحابہ سے نقل کیے ہیں اس میں سے ایک عمل تعلیم کا بھی ہے. مسجد میں تعلیم کا عمل ہوتا تھا, باہر اس کے ساتھ محنت ہوتی تھی. دیکھو میں کہہ رہا ہوں کہ مسائل کا علم محدود ہے, اس سے فراغت ہو جائے گی, لیکن فضائل کے علم سے فراغت نہیں ہوگی. ہم میں سے ہر ایک نیا اور پرانا یہ اس کا محتاج ہے کہ صبح شام تعلیم کے حلقوں میں کس لیے بیٹھے کہ میرے دل میں اللہ کے وعدوں کا یقین اسباب کے مقابلے پیدا ہو. دیکھو میری بات غور سے سنو, جب ہم تعلیم سے اٹھ کر بازار میں جائیں گے اپنی ضرورت کے لیے, وہاں جاتے ہی فوراً اسباب کے بننے کا یقین دل میں آ, وہاں اسباب کو بولے گا, سنے گا, سمجھے گا, اسباب کی محنت, اسباب کی بنیاد پر مجاہدہ کرے گا, مسجد کی تعلیم کا اثر ختم ہو جائے گا. ہم پھر محتاج ہیں کہ پھر نکل کر آ جاؤ بازار سے مسجد میں, پھر بیٹھ کر اللہ کے وعدوں کو سنو, اور یہاں بیٹھ کر پھر استغفار کرو کہ ہاں میں نے اللہ کے وعدوں کے مقابلے میں شکروں سے ہونے کا یقین کیوں پیدا کیا. اللہ کرتے ہیں عملوں پر کرتے ہیں, اس اعمال پر وعدوں کا یقین سکھلانے کے لیے فضائل کی تعلیم ہے. اس لیے میرے دوستو عزیزو, اللہ کے راستے میں نکل کر بھی ہمیں تمام کریں کہ دو گھنٹے ڈھائی گھنٹے جم کر صبح شام تعلیم ہو. میں نے عرض کر دیا کہ تعلیم کے ساتھ تعلیمی گشت ہو, اور ایک ایک حدیث تین تین بار پڑھا جائے, اس یقین کے ساتھ کہ یہی اللہ کے وعدے ہیں, ان وعدوں پر عمل بنانے کے لیے تعلیم میں بیٹھنا ہے. جم کر بیٹھو, تعلیم میں ٹیک نہ لگاؤ, آپس سے باتیں نہ کرو, باوجود بیٹھو. اور یہ بات یاد رکھنا کہ تعلیم کے دوران اپنی طرف سے کوئی بیان نہ کرے. عام عادت کی ہو گئی ہے, ایک حدیث پڑھتے ہیں پھر کتاب بند کر کے بات شروع کر دیتے ہیں. تعلیم کے دوران اپنی بات کرنا, حدیث پر اپنی بات کو فوقیت دینا ہے. وہاں صاحب فرماتے تھے کہ احادیث سے براہ راست اثر لینے کا مزاج بنے. ہم حدیث اس لیے سنیں کہ براہ راست آپ صلی اللہ علیہ وسلم کی الفاظ کے انوارات میرے دل میں اتریں. اپنی بات تعلیم کے درمیان میں کرنا تعلیم کی ساتھ بے ادبی ہے, اس سے حدیث کا نور پیدا نہیں ہوگا. تعلیم حدیث ہی پڑھیں, اپنی طرف سے کوئی بات نہ کریں. اگر کوئی مشکل لفظ آ جائے تو ایک دو جملوں میں اس کو آسان کر کے تعلیم کے دوران کہہ دیا جائے. تعلیم کے دوران مجمع کو متوجہ کرتے رہیں, اور حدیثیں ٹھہر ٹھہر کر مجمع کی طرف متوجہ ہو کر اس طرح پڑھیں کہ مجمع سمجھے کہ ہاں یہ اللہ کا عمل پر اتنا بڑا وعدہ ہے, اور یہ عمل کے چھوڑنے پر اتنی بڑی وعید ہے. تعلیم سے سننے والوں میں اور پڑھنے والوں کے اندر اللہ کے وعدوں کا اور وعیدوں کا تاثر پیدا ہو, یہ تعلیم کا مقصد ہے. اگر یہ تاثر پیدا نہیں ہو رہا ہے تو پھر ایک عادت بن جائے گی تعلیم. ہم اس سے کچھ دیر بیٹھ کر سمجھیں گے کہ ہم نے تبلیغ کا عمل کر دیا ہے. نہیں میرے دوستو عزیزو, اصل میں تعلیم کے حلقوں میں بیٹھ کر اللہ کے وعدوں کا اور اس کی وعیدوں کا تاثر لینا مقصود ہے. اس لیے میں نے عرض کر دیا کہ ہمیں تعلیم اس طرح کرنی ہے, اور فضائل کے ساتھ ساتھ منتخب سے تعلیم کا اہتمام کرو. میرا محترم دوست بزرگوں, بولن جائے علم مدے دو رقمیر علم آتے, ایک ہلو مسائل علم, مسئلہ مسائل علم. میرے محترم دوستو بولن جائے مسئلہ مسائل علم جے ایٹا تو ایک سیما بدھ جنس جیتا ہمرا حاصل کرے ایٹا تک ابسر ہوئے جیتے پاری اتبا فارغ ہوئے جیتے پاری, کنتو آرکتا علم آتے سیتا ہلو فضائل علم. مسائل علم تک تو ابسر ہوا جبے, কিন্তু ফাজাইলের এলিম থেকে অবসর নাই, এটাকে সবসময় করতে হবে. এবং এটার পিছনে এটার জন্য এটা এটার মুখাপেক্ষী সর্বশ্রেণীর মানুষ এই ফাজাইলের এলমের যে এটার মুখাপেক্ষী সকলেই. ফাজাইলের এলিম আল্লাহ তাআলার ওয়াদা ওয়াঈদের এলিম, কি আল্লাহ তাআলা কোন আমর উপরে খুশি হয়ে দেন আর খুশি হয়ে কি ওয়াদা করছেন, এবং আল্লাহ তাআলা কোন আমলের উপরে নারাজ হয়ে দেন অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তার জন্য কিরকম শাস্তির ধমক দিচ্ছেন. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা হলো ফাজাইলের এলেম. তো এই ফাজাইলের এলেম আমাদের সকলকে হাসিল করতে হবে, এবং ফাজাইলের এলেমের দ্বারা উদ্দেশ্য হল যে আসবাবের মোকাবেলায় আমলের উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়. আমরা অনেকে মনে করে থাকি অথবা বলেও থাকি যে ফাজাইলের এলেমের মকসদ হল আমলের শখ পয়দা হয়ে যায়, আমলের আগ্রহ পয়দা হয়ে যায়. উনি বলেন যে না, এটা মকসদ নয়, মকসদ হল যে বাইরে যত শেখেল এবং যত আসবাব আছে, যে সমস্ত আসবাবের দ্বারা, যে সমস্ত উপায় উপকরণের দ্বারা মানুষ দুনিয়ার জরুরতকে পুরা হওয়ার যকিন করে, মানুষ এই সমস্ত জিনিসের দ্বারা তার দুনিয়ার সমস্যাগুলি সমাধান মনে করে, বলে ওই সমস্ত আসবাবের মোকাবেলায়, ওই সমস্ত উপায় উপকরণের মোকাবেলায় আমলের দ্বারা, আমলের দ্বারা তার সমস্যার সমাধান এবং তার জরুরত পুরা হওয়ার যকিন পয়দা হয়ে যায়, দিলের ভিতরে বিশ্বাস জমে যায়, দিলের অন্তরের ভিতরে এই যকিন পয়দা হয়ে যায় যে না আমলের দ্বারা হবে। এটা হল মাকসদ এই ফজাইলের ইলমের দ্বারা। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ফজাইলের ইলমের তালিম মসজিদের মধ্যে হইতে হবে। আমরা যারা আল্লাহর রাস্তায় যাইতেছি আমরাও এই ফজাইলের তালিম করব, দুই ঘন্টা সকালবেলা, দুই ঘন্টা বিকালে, এরকম ভাবে আমরা ফজাইলের তালিম করব। এমনি ভাবে যারা আমরা ঘরে ফিরে যেতেছি, তো যখন চিল্লা শেষ করে, সময় শেষ করে ঘরে যাব, তো নিজের মকামের মধ্যেও, নিজের এলাকার মধ্যেও, মসজিদের মধ্যে এই তালিমের হালকা কায়েম করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই তালিমের হালকা কায়েম করতেন মসজিদের মধ্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই সমস্ত ফজাইল শুনাইতেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এগুলিকে শুনতেন তো তারা যকিন করতেন যে হ্যাঁ, আল্লাহ রসুল সত্য কথাই বলতেছেন এবং এটা সত্য ওয়াদা হইতেছে আল্লাহর পক্ষ থেকে। আর মুনাফিকরা বলে যে তারা বাহিরের অবস্থা দেখত, তো তারা এটাকে মিথ্যা মনে করত, তারা বলে এই সমস্ত সব মিথ্যা কথা বলা হইতেছে, এই সমস্ত সব ধোকা দেওয়া হইতেছে, তো তারা এটাকে ধোকা আর মিথ্যা মনে করত। কিন্তু ইমানদার বলে তাদের দিলের ভিতরে আসবাবের মোকাবেলায় আমলের উপরে যকিন জমে যেত এবং তারা এই কথা যকিন করতেন যে আল্লাহ রসুল যা বলতেছেন সত্য বলতেছেন, এইরকমই হবে আর এটাই বাস্তব, এ কথার যকিন তারা করতেন। এই জন্য মেরে মহতরম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনও এই তালিমের হালকা মসজিদের মধ্যে, ফজাইলের তালিমের হালকা মসজিদের মধ্যে কায়েম করতেন। তো তারা মসজিদের মধ্যে এই তালিমের হালকার দ্বারা বারবার এই তালিমের হালকার মধ্যে তারা বসতেন। এ নয় যে একবার বসা শেষ হয়ে গেছে, দুইবার বসতে শেষ হয়ে গেছে, অথবা কিছুদিন বসা এটা থেকে তারা ফারিক হয়ে গেছেন, অবসর হয়ে গেছেন, এরকম নয়। বরং সবসময় এই ফজাইলের তালিম তারা করতেন। আমাদেরকেও সবসময় এই ফজাইলের তালিম করতে হবে, ফজাইলের তালিমের মধ্যে বসতে হবে। আর এই ফজাইলের তালিমের মধ্যে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা হল ফজাইলের কিতাব আছে, যেমন আগেতে ফজাইলের কিতাব, আরেকটা হল মুনতাখাব হাদিস একখান কিতাব আছে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ। এই কিতাবখানা ৬ নম্বরের তরতিবের উপরে হাদিস জমা করছেন, কোরআনের আয়াতকে জমা করছেন। তো আমরা যেরকম ফজাইলের কিতাবে তালিম করব, এটার সঙ্গে সঙ্গে মুনতাখাব হাদিসেরও আমরা তালিম করব। উনি বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ যত এই ধরনের যে উনি যে সমস্ত কিতাব লিখছেন, এই সবগুলি কিতাব আমাদের সামনে চা চাই এবং এই সমস্ত কিতাবগুলা আমাদের যে পড়ার মধ্যে আসা চাই। হায়াতুস সাহাবা একটা কিতাব মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ লিখছেন, তো ওইটাও আমাদের মোতালা হওয়া চাই, ওইটাও আমাদের পড়া চাই। যদিও এটা তালিমের অংশ নয়, কিন্তু আমাদেরকে এটাও পড়া চাই, কারণ হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহকে কেউ এই কথা বলছিল যে হযরত এই তবলিগের উসুল নিয়ম পদ্ধতি এটার উপরে আপনি একটা কিতাব লিখে দেন। তো উনি বলছিলেন এই কথা যে আমি নমুনা নই যে আমার লেখার উপরে মানুষ চলবে, বরং আমরা যেটা চাইতেছি সেটা হল সাহাবারা হলেন নমুনা, সাহাবাদের মেহনতকে আমরা জিন্দা করতে চাইতেছি। তো কাজেই আমি হায়াতুস সাহাবার মধ্যে সাহাবাদের এই সমস্ত যে তারা এই মেহনতকে কিভাবে করছেন আর এই মেহনতের মধ্যে কি কি আমল তারা করতেন, এই সমস্ত জিনিসকে আমি হায়াতুস সাহাবার মধ্যে জমা করে দিছি। ওই হায়াতুস সাহাবার মধ্যে মসজিদে কি আমল তারা করতেন, মসজিদ কেন বানাইতেন তারা, এই এটার উপরে এটাও একটা শিরোনাম দিয়া যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ সাহাবাদের ঘটনাগুলি এটার মধ্যে আনছেন যে মসজিদ তারা কি জন্য বানাইতেন এবং মসজিদে তারা কি আমল করতেন। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে হায়াতুস সাহাবাও আমাদের নিজেদের পড়া দরকার এবং পড়ে আমরা এদের ভিতর থেকে সাহাবারা কিভাবে এই মেহনতকে করছেন সেই মেহনতকে আমরা হাসিল করতে পারি, সেই তরিকাকে আমরা শিখতে পারবো। এই জন্য মেরে মহতরাম দোস্ত উনি বলেন যে তবলিগের মেহনত কোন এরকম যে কারো মন মস্তিষ্ক থেকে কেউ নিজে থেকে আবিষ্কার করছে অথবা কোন তানজিম সাংগঠনিক কোন কাজ নয়, এটা কোন প্রোগ্রাম নয়। মেরে মহতরাম দোস্ত এটা হল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা যে মেহনতের দ্বারা হেদায়ত পাইছিলেন, যে মেহনতের দ্বারা তারা তাদের তারা দিন পাইছিলেন, ইমান ইসলাম পাইছিলেন, সেই মেহনতকে জিন্দা করা, সাহাবাদের মেহনতকে জিন্দা করা, এটাই উদ্দেশ্য। আমাদের মেহনত কোন নিজেদের তৈরি মেহনত না, অথবা কোন সাংগঠনিক মেহনত না, অথবা কোন এরকম প্রোগ্রাম নয়, তালিম কোন একটা প্রোগ্রাম নয়। বলে ভাই একটা প্রোগ্রাম হল, এই প্রোগ্রাম থেকে সবাই ফারেক হয়ে গেছে, সবাই অবসর হয়ে গেছে। না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এটার মধ্যে আমাদের তরবিয়ত, এটার মধ্যে আমাদের তাজকিয়া অর্থাৎ নফসের আত্মশুদ্ধি, এই সব কিছু এই মেহনতের মধ্যে আছে, যখন আমরা সাহাবাদের তরিকায় এই মেহনতটাকে করব। এই জন্য বলেন যে ফজায়েলের তালিম যেটা এই কিতাবের মধ্যে, এই ফজায়েলের তালিমের মধ্যে প্রত্যেকটা হাদিসকে থেমে থেমে ধীরে ধীরে পড়ি এবং এক একটা হাদিসকে তিন তিনবার করে পড়ি, যেমন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কোন কথা বলতে গেলে কোন গুরুত্বপূর্ণ জিনিস বলতেন তো তিনবার করে তিনি ওই কথাকে দোহরাইতেন, যাতে সবাই কথাটা বুঝে নিতে পারে, সবাই এই কথাটাকে এই এটাকে তারা দিলের ভিতরে নিতে পারে, বুঝতে পারে। সেজন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাকে তিনবার করে দোহরায় দোহরায় বলতেন। এই জন্য আমরা যখন তালিমের হালকার মধ্যে কিতাব পড়ব, তো ওই কিতাবের মধ্যে আমরা যে প্রত্যেকটা হাদিসকে তিনবার করে দোহরায় দোহরায় পড়ব, যাতে শুনেওয়ালারা এই জিনিসটাকে বুঝতে পারে। তালিমের হালকার মধ্যে আমরা আদবের সঙ্গে বসব, টেক লাগায়া বসব না, মনোযোগ দিয়া বসব, এবং এই তালিমের আমলের মধ্যে, এই তালিমের মধ্যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হইতেছে, কাজেই ওই হিসাবে এটার আজমতকে অন্তরে নিয়ে আমরা তালিমের হালকার মধ্যে বসব। আর উনি বলেন যে তালিমের হালকার মধ্যে, যখন তালিমের হালকা মসজিদের মধ্যে হবে, জমাতে চলাকালীন হোক অথবা বাড়িতে নিজেদের এলাকায় থাকা অবস্থায় হোক, যখন মসজিদে তালিম হবে, তো ওই তালিমের মধ্যে সাহাবাদের যে একটা তরিকা ছিল সেটা হল মসজিদে তালিম দিয়েছে, আর বাহিরে লোকদেরকে গাস্ত করে ওই তালিমের মধ্যে আনা হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, বলেন যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বয়ান করতে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, গোয়া কে সাহাবাদের মধ্যে তিনি মুহাদ্দিস। তো এত বড় মুহাদ্দিস, যিনি সাহাবাদের মধ্যে মুহাদ্দিস, তিনি বাজারে গাস্ত করতেছেন, মসজিদে তালিম হইতেছে, তো বাজারের লোকদেরকে উঠায়া উঠায়া বুঝায়া শুনায়া তাদেরকে মসজিদে পাঠাইতেছেন, তালিমের হালকার দিকে পাঠাইতেছেন। তো এই জন্য মেরা মহতরম দোস্ত বুজুর্গ, যখন তালিম চলবে, তো ওই তালিমের সময় বাহিরের তালিমের গাস্ত হইতে থাকবে, আর ভিতরে যে তালিম হবে, তো এই তালিমের মধ্যে একটা হল মেরে মহতরম দোস্ত বুজুর্গ প্রত্যেকটা হাদিসকে থেমে থেমে পড়ি এবং প্রত্যেকটা হাদিসকে ধীরে ধীরে পড়ি। আরেকটা জিনিস উনি বলছেন যে এই তালিমের মধ্যে শুধু যে হাদিস আছে কিতাবের মধ্যে যা আছে তাই পড়ি, যদি কোনো কঠিন শব্দ হয়ে যায় যে শব্দটা হয়তো শুনেওয়ালারা বুঝতে পারতেছে না, তো অল্প কথার মধ্যে অল্প কথায় ওই শব্দটা তাকে বুঝিয়ে দিতে পারি, এতে বেশি নয়। অনেকে তালিমের মধ্যে এরকম তালিম করেন, একটা হাদিস পড়লেন, একটা হাদিস বন্ধ পড়ে কিতাব বন্ধ করে দেয়, এখন নিজের বয়ান শুরু করে দিলেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই নিজের লম্বা চড়া বয়ানটা তখন কেমন হইল, বলে হাদিসের চেয়েও আমার কথাটা উপরে উঠে গেল, আমার কথাটা বেশি হয়ে গেল। তা আমার কথা বেশি দাম হাদিস না হাদিসের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা বেশি দাম। তো আমি এখানে যে আমি যে পদ্ধতিটা এখতিয়ার করলাম, অবলম্বন করলাম, এটাতে বুঝা যাইতেছে যে আমার কথাটা বেশি দাম, এজন্য আমি এক লম্বা চড়া বয়ান শুরু করে দিলাম। এই জন্য বলেন যে তালিমের হালকার মধ্যে কখনো এরকম লম্বা চড়া বয়ান বয়ানের মধ্যে আমরা যাব না, বরং তালিমের হালকার মধ্যে যে যা কিতাবে আছে ওই হাদিসকেই আমরা পড়ব, এবং কোন কঠিন শব্দ হলে ওই শব্দটার হয়তো একটুখানি ব্যাখ্যা করে দিল কেউ অল্প কথার মধ্যে, অথবা এটা এটার অর্থ বাতায় দিল বলে দিল, তালিমের হালকার মধ্যে এর চেয়ে বেশি নয়। বরং শুধু কিতাব থেকেই পড়া, নিজের তরফ থেকে কোন বয়ান না করা, যতক্ষণ তালিম করব ততক্ষণ কিতাব থেকেই পড়ব, এরকম না যে ভাই আধা ঘন্টা তালিম করব তো 15 মিনিট কিতাব পড়লাম আর 15 মিনিট আমি নিজের বয়ান শুরু করে দিলাম, এরকম যেন না হয়। এই জন্য মেয়ের মহতরম দোস্তা বুঝব, একটা হল আমাদের এই ফাজায়েলের তালিম যে এটার মাকসাদ এবং উদ্দেশ্য আমার সামনে থাকে, সেটা হল এই যে এই ফাজায়েলের তালিমের দ্বারা জিনিসের মোকাবেলায়, আসবাবের মোকাবেলায় আমলের উপরে আমার যকীন পয়দা হয়ে যায় যে এই আমল দ্বারাই আল্লাহ পাক আমার সমস্যার সমাধান করবেন, এই যকীন আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। মেরে মহতরম দোস্তা বুঝব, যে গাছতে যেতেছে বাইরে তালিমের সময় অন্যদেরকে জি তালিমে আনার জন্য, তো সে কথা মনে না করে যে আমি এই তালিমের সময় যে গাস্ত করতেছি আমার কাজ শুধু লোকদেরকে ধরে ধরে বাইরে থেকে ভিতরে নিয়ে আসা, তালিমের মধ্যে বসাই দেওয়া, আমার গাস্ত শেষ হয়ে গেল, ঘোরাঘুরি করলাম কিছু সময় মানুষের যে বাইরে মসজিদের বাইরে ঘোরাঘুরি করলাম, এইটাই নয়। বরং যে তালিমের গাস্ত করতেছে বাইরে সেও এই উদ্দেশ্যেই তালিমের গাস্ত করবে যে এই তালিমি গাস্তের দ্বারা আমার দিনের ভিতরে আমাদের মোকাবেলায়, আসবাবের মোকাবেলায়, জিনিসের মোকাবেলায় আমলের যকীন আমাদের দিনের মধ্যে পয়দা হয়ে যায়। উনি বলেন যে ভাই দেখেন এই যে তালিম রোজানা তো হবে, রোজানা তালিম করতে হবে, তালিম থেকে অবসর নাই, মাসাইল থেকে তো মানুষ একসময় ফারিক হয়ে যাবে, মাসলা মাসাইল যা শিকার ছিল তার শিকার হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে শিকাতার, কিন্তু ফাজায়েল থেকে অবসর নাই, আর এই ফাজায়েল কখনো শেষ হবে না। এই জন্য যে আমরা মসজিদ থেকে বাহির হয়ে কোথায় যাই, বাজারে যাই, মসজিদ থেকে বাইর হয়ে বিভিন্ন কাজকর্মে যাই, সেখানে যায় যখন আমরা কাজকর্মে দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাই, তো আমাদের ওই মসজিদে যা শুনছিলাম এগুলি সব শেষ হয়ে যায়, ভুলে যাই, আবার ওই জিনিসের যে কিনি আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায় যে আমার এই চাকরির যে কিন আমার দিলের মধ্যে আবার পয়দা হয়ে যায়। মসজিদে যখন তালিমে বসছিলাম তখন তো এ কথা যকিন হয়েছিল না, আমল দিয়েই হয়, আমার এই কাজকর্ম দিয়ে কিছু হবে না, আমার এই ব্যবসা বাণিজ্য দিয়ে হবে না, জিনিস দিয়ে কিছু হবে না, এই যকিন তো আমার দিলের মধ্যে তালিমের হালকায় মন ছিল, কিন্তু আমি ওইখান থেকে উঠে যখন আবার মসজিদের বাইরে, মসজিদের বাইরে নিজের দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়েছি, তো আবার ওই আমার ওই কাজের যকিন, দুনিয়ার জিনিসের যকিন আমার দিলের মধ্যে ঢুকছে, তো কাজে আমাকে আবার ওই তালিমে আসতে হবে, বারবার আমাকে এই তালিমের হালকায় বসতে হবে, রোজানা আমাকে এই তালিমের হালকায় বসতে হবে, যাতে বাইরে সমস্ত জিনিসের যকিন আমার দিল থেকে বের হয়ে যায়, আমল থেকে হওয়ার যকিন আমার দিলের মধ্যে বসে যায়, এই জন্য আমাকে বারবার এই তালিমের হালকায় বসতে হবে। علم اور ذکر کا خلاصہ ہے اللہ کی اطاعت اس کے دھیان کے ساتھ، اللہ کا دھیان جمانے کے لیے ہمیں اللہ کے ذکر سے اس کی مشق کرنی ہوگی کہ ہمارے اندر کی غفلت ختم ہو، اللہ کا ذکر اللہ کے دھیان کے ساتھ کرنا غفلت کو توڑتا ہے، اللہ کا ذکر اللہ کے دھیان کے ساتھ کرنا یہ غفلت کو توڑتا ہے، اگر اللہ کا ذکر اللہ کے دھیان کا بغیر ہوگا تو اندر کی غفلت نہ ٹوٹے گی، ہمارے لیے آسان فرماتے تھے اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی پیدا کرتا ہے، اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی پیدا کرتا ہے، ہم صبح شام باوضو اللہ کے غیر سے کٹ کر، بلکہ لکھا علماء نے وذکر ربک اذا نسیت، کہ اللہ کو جب یاد کر جب اللہ کے غیر کو پوری طرح بھلا دے، اللہ کے غیر سے کٹ کر اللہ کو یاد کریں، وذکر اسم ربک وتبتل الیہ تبتیلا، کہ اللہ کو اس طرح یاد کر کہ اللہ کے غیر سے کٹ کر اللہ کے ساتھ تنہا ہو جا، اس لیے ہمیں صبح شام کی تسبیحات کا اہتمام، اذکار مسنونہ کا اہتمام, اذکار مسنونہ میں اعتدال ہے. میرے دوستو عزیزو, ہم کثرت ذکر کی طرف جا رہے ہیں, یہ نہیں غور کرتے کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کس وقت کیا دعا مانگی ہے, کس وقت کیا دعا پڑھی ہے, کس وقت کیا ذکر کیا ہے, کس وقت کون سا عمل کیا ہے. اذکار مسنونہ میں ہی, اذکار مسنونہ میں ہی تزکیہ اور اللہ کا تعلق ہے. اذکار مسنونہ سے بڑھ کر کسی ذکر میں اور کسی عمل میں اللہ کا تعلق وہ پیدا نہیں ہو سکتا جو اذکار مسنونہ سے ہو سکتا ہے. ادعیہ مسنونہ, جتنی مسنون مقبول دعائیں ہیں انہیں پڑھو, ان دعاؤں کو مانگو, حل سمجھتے مسنون دعاؤں نے قبولیت کے راستے دیکھے ہوئے ہیں. جتنا زیادہ سے زیادہ اذکار مسنونہ کا اہتمام کرو گے, اتنی ہی اندر اس ذکر کے راستے سے نورانیت آئے گی جس ذکر سے محمد صلی اللہ علیہ وسلم کو اللہ نے نور عطا فرمایا ہے. دیکھو میری بات کی طرف ذرا دھیان دو, ہم اذکار مسنونہ کو چھوڑ کر لمبے لمبے اذکار میں مشغول ہو جاتے ہیں. ہمیں اس کا اہتمام کرنا چاہیے کہ حدیثوں میں کہاں کہاں حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کس وقت کون سا ذکر اور کون سی دعا آپ سے ثابت ہے, اس کی تحقیق کر کے اس وقت میں اس دعا کو مانگنا, یہ سب سے زیادہ یعنی اللہ کے قرب کا اور اللہ کے دھیان پیدا ہونے کا ذریعہ ہے. اس میں سب سے بڑا ذکر قرآن کی تلاوت ہے, اس میں بڑی کمی ہے. میرے بزرگ دوست عزیزو, بعض لوگ تو ایسے ہیں جو صبح سے شام تک زیادہ سے زیادہ ذکر مشغول رہیں گے اور قرآن کی تلاوت کو چھوڑ دیں گے, حالانکہ اللہ کی ذات سے نکلے ہوئے کلام کے مقابل کوئی کلام ہو نہیں سکتا. اللہ کے کلام کو ساری مخلوق پر وہ فوقیت ہے جو اللہ کی ذات کو سارے عالم پر فوقیت ہے. اللہ کے کلام کو سارے کلمات پر وہ فوقیت ہے جو فوقیت اللہ کی ذات کو ساری مخلوق پر ہے. قرآن اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے, قرآن کی تلاوت کا بہت اہتمام کیا کرو, قرآن کی تلاوت کا بہت اہتمام کیا کرو. عثمان رضی اللہ عنہ فرماتے تھے کہ اگر تمہارا دل پاک ہوتے تو قرآن کی تلاوت سے تمہارا جینا بھرتا. اس لیے قرآن کی تلاوت کا بہت اہتمام کریں. سب سے بہترین وقت قرآن کی تلاوت کا وہ صبح ساجد سے پہلے قرآن کو دیکھ کر پڑھنا ہے. مولانا الیاس فرماتے تھے کہ میں نے سارے اولاد وظائف کر کے دیکھے, لیکن جتنی تیز رفتاری سے اللہ کا قرب صبح ساجد سے پہلے قرآن کو دیکھ کر پڑھنے میں محسوس کیا, اتنا کسی عمل میں محسوس نہیں کیا. ہم سب اس کا ہم یعنی یہ طے کریں کہ انشاءاللہ ہم سب سے بہترین وقت قرآن کی تلاوت کا صبح ساجد سے پہلے ہے. اس کے علاوہ اگر ممکن نہ ہو تو جو وقت مل جائے اس میں ہم قرآن کی تلاوت روزانہ ضرور کیا کریں. جس دل میں قرآن نہیں وہ ویران گھر کی طرح ہے, جس گھر میں قرآن جس دل میں قرآن نہیں وہ ویران گھر کی طرح ہے. ہمارا طبیعت کا گھبرانا اور دل نہ لگنے کسی کام میں ہمارے دل اللہ کی قرآن کی تلاوت نہ کرنے کی وجہ سے, اللہ کا ذکر نہ کرنے کی وجہ سے ہمارے دل ویران ہو گئے ہیں. جیسے کوئی شخص ویران گھر میں جا کر گھبراتا ہے, اس طرح ہر مسلمان اپنی ذات سے گھبرا رہا ہے کیونکہ اس کا دل اللہ کے ذکر سے خالی ہو گیا. دوسری بات میرے دوستو عزیزو, تہجد کا بہت اہتمام کیا کرو. اس کام کرنے والوں کے لیے خصوصاً رات کی تہجد دن بھر کے کاموں کے لیے سب سے زیادہ مددگار ہے. آپ صلی اللہ علیہ وسلم پر اور آپ کے صحابہ پر تہجد کی نماز فرض کی گئی, تہجد فرض کی گئی. ایک سال تک صحابہ پر تہجد فرض رہی. جب صحابہ تہجد کا عادی ہو گئے تو پھر اللہ تعالیٰ نے اس کی فرضیت کو ختم کر دیا, ورنہ تہجد کی نماز صحابہ پر ایک سال تک فرض رہی. ہم اللہ کے راستے میں نکل کر اس کی خوب مشق کریں, تہجد کی نماز کی عادت ڈال لیں. ہم میں سے کسی کی تہجد کبھی نہ چھوٹے. یہ دن بھر کے دعوت کے کاموں میں اور دین کے کاموں میں سب سے زیادہ مدد کرنے والی ہے. اس لیے ہم سب یہ طے کریں کہ انشاءاللہ تہجد کا خوب اہتمام کریں گے. تہجد کی نماز ہم سے ہرگز نہ چھوٹے. کتنا بھی طبیعت ضعف ہو اور سستی ہو, تہجد ضرور پڑھیں. چاہے تھوڑا ہی وقت ملے دو رکعت تہجد ضرور پڑھ لیں. عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ کا ایک مہمان ان کا ایک آدمی ان کا مہمان ہوا, صبح تہجد کا قریب ہو گیا, تہجد کا وقت ختم ہو رہا تھا. میزبان سے کہا, یہ میزبان نے کہا مہمان سے تہجد پڑھ لو. انہوں نے کہا کہ اب تو وقت ختم ہو گیا ہے, انہوں نے کہا کہ نہیں, چاہے تم تہائی قرآن ہی پڑھ لو. وہ مہمان کہنے لگے کہ اب تہائی قرآن پڑھنے کا وقت نہیں ہے, دیکھو تو صحیح تہجد اذان ہونے والی ہے, وقت ختم ہو رہا ہے, اب تہائی قرآن اتنی دیر میں کیسے ہو جائے گا؟ فرمایا کہ تم تہجد کی نماز میں سورہ اخلاص پڑھ لو, یہ تہائی قرآن پڑھنے کے برابر ہے. تھوڑا بھی وقت مل جائے تہجد کا, حدیث میں دیکھو غور کرو کہ اتنا بھی وقت مل جائے جتنا اونٹ کا دودھ دوایا جاتا ہے, تو یہ وقت اللہ کی طرف سے بڑی اجر و غنیمت کا ہے. یہ بہترین وقت ہے اللہ کے ساتھ تنہا ہونے کا. حضرت اکرم صلی اللہ علیہ وسلم بیماری کے باوجود آپ تہجد کی نماز نہیں چھوڑتے تھے. ایک صحابی نے آپ کے چہرے پر بیماری کے آثار دیکھ کے فرمایا کہ آپ کے چہرے پر بیماری ظاہر ہو گیا. نے فرمایا کہ میں نے اس بیماری کے باوجود رات تہجد میں 7 لمبی سورتیں پڑھی ہیں قرآن کی. میرے بزرگ دوست عزیزو, آپ صلی اللہ علیہ وسلم دن بھر اپنے آپ کو اتنا تھکانے والے اعمال دعوت میں, اس کے باوجود آپ دن بھر کی تھکان کے ساتھ پھر رات کو تہجد پڑھتے تھے. اذا فرغت فانصب والى ربك فارغب, اس میں دعوت عبادت اور دعا اللہ نے تین لفظوں میں سب کو جمع کر دیا. اذا فرغت فانصب, جب آپ دن بھر تھکے تھک جانے دعوت سے, دعوت کی محنت سے, تو رات کو تھکانے آپ اللہ کے اپنا کو اللہ کی عبادت میں آپ اتنا تھکے ہوئے ہوتے تھے کہ آپ کو ایک قدم نماز میں ایک قدم رکھتے ایک اٹھاتے تھکان کی وجہ سے. اللہ نے فرمایا طہٰ, نبی جی دونوں قدم جمع کر رکھیے, ہم نے آپ کو پر قرآن اس لیے نازل نہیں کیا کہ آپ کو مشقت میں پڑھیں. آپ دونوں قدم جمع کر رکھیے, آپ دن بھر کی تکان کے بعد رات کو اتنا لمبا قیام فرماتے کہ آپ ایک پیر اٹھاتے ایک رکھتے تکان کی وجہ سے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, ہم بھی اس کا اہتمام کریں, تہجد کا اہتمام کریں. اس لیے اللہ تعالی نے فرمایا اذا فرغت فانصب, جب آپ دعوت کے کام سے فارغ ہوں تو تھکائے اپنے آپ کو عبادت میں, اور جب عبادت سے فارغ ہوں تو تھکی دعوت کی تکان کے ساتھ پھر اپنے آپ کو عبادت میں تھکائے. اب دعا کا وقت ہے کہ اب آپ دعا مانگیں. وہی دعوت کا فرق کہ دعوت سے تھکی تکان کے ساتھ عبادت میں تھکائیں, اور تھکی ہوئی عبادت کے ساتھ پھر آپ اللہ کی طرف متوجہ ہوں دعا میں. ہم میں سے ہر ایک کا کام یہ ہے کہ گشت کے بعد دعائیں مانگا کرو. ہمارے دعوت کے بعد دعائیں اس طرح قبول ہوں گی جس طرح بنی اسرائیل کے انبیاء کی دعائیں قبول ہوا کرتی تھیں. اس طرح میرے بزرگ دوستو عزیزو, ہمیں قرآن کی تلاوت کا بہت اہتمام کرنا ہے. میرے محترم دوست بزرگ, علم و ذکر جو ایک نمبر علم و ذکر نمبر ادش ہلو اللہ پاکر اطاعت پر اللہ پاکر دھیانے اللہ پاکر حکم کے معنی اللہ پاکر دھیانے কাজী জিকিরের দ্বারা আল্লাহ পাকের ধ্যান পয়দা করতে হবে দিলের ভিতরে. আমল যে আমি করব ওই আমল যেন আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে হয়, এই জন্য আল্লাহ পাকের ধ্যান পয়দা করার জন্য জিকিরের এহতেমাম করা. জিকিরের এরকম এহতেমাম করি যে যে জিকির যখন আমি করি তখন যেন আমি সব মখলুকের থেকে আলাদা হয়ে যাই, অর্থাৎ আমার দিল সব মখলুক থেকে খালি হয়ে যায়, এক আল্লাহর দিকে আমার দিল থাকে. জিকিরের সময় আল্লাহর দিকে দিলকে রুজু করা, মখলুককে দিল থেকে একেবারে সরাইয়া দেওয়া, মখলুক থেকে কেটে মখলুক থেকে আলাদা হয়ে আল্লাহ পাকের জিকিরকে করা. মখলুক থেকে আলাদা মানি শরীর হিসাবে মখলুক থেকে আলাদা হওয়া নয়, দিলকে মখলুক থেকে আলাদা করা. দিলকে মখলুক থেকে আলাদা করে দিলকে মখলুক থেকে আলাদা কেটে আমি আল্লাহ তাআলা জিকির করি. এই জন্য বলেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যে যখন আপনি ভুলে যান, যখন আপনি জিকির করেন তখন আপনি সব ভুলে যান. অর্থাৎ কথা হল যে যখন আপনি জিকির করবেন তখন আপনি সব কিছুকে বুঝাবেন, এক আল্লাহই আপনার ইয়াদ থাকবে. ফলকুর ইসমা রব্বিকা ওয়া তাফাত্তাল ইলাইহি তাফতিলা, আপনার রবের জিকির আপনি করেন এমন ভাবে যে সমস্ত মখলুক থেকে সবকে আপনি কেটে যান, সব থেকে আপনি আলাদা হয়ে যান, এবং একাগ্রতার সঙ্গে একাগ্র হয়ে একাগ্র চিত্তে আপনি আল্লাহ তাআলার জিকির করেন. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, জিকিরের দ্বারা আল্লাহ পাকের ধ্যান দিলের মধ্যে পয়দা করা উদ্দেশ্য. পরে যখন এই জিকিরের দ্বারা মানুষ আল্লাহ পাকের ধ্যানকে পয়দা না করবে, জিকিরের দ্বারা ধ্যান না আসবে, তো গাফলত দূর হবে না। মানুষের গাফলত, গাফেল মানুষ, পরে যে গাফেল হয়ে থাকি আমরা, আল্লাহকে ভুলে থাকি, পরে যে এই জিনিসটা দূর হবে হল আল্লাহ পাকের জিকিরের দ্বারা। কিন্তু এই জিকির যখন ধ্যানের সঙ্গে হবে, জিকির যদি আবার ধ্যান ছাড়া এমনি জিকির করে, ধ্যানের ছাড়া জিকির করে, তাহলে মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন কথা যে ধ্যান ছাড়া জিকির করলে মানুষের মধ্যে অলসতা সৃষ্টি হয়, সব কাজের মধ্যে অলস হয়ে যাচ্ছে, তো তার ভিতরে অলসতা বাড়তে থাকবে যখন সে ধ্যান ছাড়া আল্লাহ পাকের জিকির করবে। এই জন্য জিকিরের মধ্যে সবসময় একথা খেয়াল রাখি যে জিকির যখন আমি করব তখন আমি যেন আল্লাহ পাকের ধ্যানে থাকি। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরের মধ্যে তিন তসবি আছে, এই তিন তসবিকে আমরা খুব একাগ্রতার সঙ্গে, খুব আল্লাহর দিকে মুতাবজ্জে হয়ে আমরা আল্লাহ পাকের জিকিরকে আদায় করি। ভাই এদিকে মুতাবজ্জে হয়ে যান, এদিকে ফিরেন, এদিক সেদিকে আমরা না দেখি, তো এটা তো অত্যন্ত খারাপ জিনিস দেখায় যে ভাই এদিকে কথা হচ্ছে আমরা একটা আওয়াজ শুনে আরেক দিকে মনোযোগী হয়ে গেলাম, এটা না হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, তো আল্লাহ পাকের দেখাকে আমরা খেয়াল রাখি যে আল্লাহ দেখতেছেন আমার মন কোন দিকে। এই জন্য ভাই বলতেছিলেন একথা যে আল্লাহ পাকের জিকির করা, তো আল্লাহ পাকের জিকির ধ্যানের সঙ্গে করা, গাফলতের সঙ্গে না করা। গাফেল হয়ে মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে তো ওইটার দ্বারা তার ভিতরে অলসতা সৃষ্টি হয়। হুজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই ধ্যান ছাড়া আল্লাহ পাকের জিকির করলে ভিতরে মানুষের মধ্যে অলসতা সৃষ্টি হয়। সেই জন্য আল্লাহ পাকের জিকির করব কিন্তু খুব ধ্যানের সঙ্গে করব। এক তো হল সকাল বিকালের তসবিহাতকে আদায় করি, আরেক হল মসনুন দোয়াকে আদায় করি, কোরআনে পাকের তেলাওয়াত করি। কোরআনে পাকের তেলাওয়াত বলে যে ভাই আজ তো বেশিরভাগই উম্মত কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিছে, কোরআন পাকের তেলাওয়াত করাকে ছেড়ে দিছে। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহ পাকের কালাম, সমস্ত কালামের উপরে, সমস্ত কথার উপরে আল্লাহর কথা সবচেয়ে উপরে, যেরকম সব মখলুকের উপরে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মর্তবা যেরকম সব মখলুকের উপরে, এরকম আল্লাহর কালামের মর্তবাও সমস্ত মখলুকের, সমস্ত কালামের উপরে। সমস্ত কথা দুনিয়াতে যত কথা হইতে পারে এসব কথার উপরে আল্লাহর কথার মর্যাদা এরকম যেরকম সব মখলুকের উপরে আল্লাহ তাআলা স্বয়ং মর্যাদা রাখেন। সেই জন্য ভাই আল্লাহ পাকের কালামকে, কোরআনে পাককে খুব রোজানা তেলাওয়াত করি। বলে যে যে দিলের ভিতরে আল্লাহর কালাম নাই সেই দিলটা হল বিরান ঘরের মতো, বিরান ঘরের মধ্যে ঢুকতে ভয় লাগে, বিরান ঘরের মধ্যে ভয় ভয় লাগে। বিরান ঘর মানে যে ঘরে মানুষ থাকে না, অনাবাদ ঘর, তো অনাবাদ ঘরের মধ্যে ঢুকতে ভয় লাগে, ওখানে মানুষ কাজকর্ম করতে পারে না, ভয় অস্থির থাকে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলা হয়েছে যে দিনের মধ্যে আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালাম থেকে কিছুই নাই, ওই দিন একবারে আল্লাহর কালাম থেকে খালি। সুরা এখলাসের মতন এরকম ছোট্ট একটা সুরা, ইন্না আতাইনার মতন এরকম একটা সুরা, সুরা ফাতিহার মতো এরকম একটা সুরাও তার ইয়াদ নাই, তার মুখস্থ নাই। তো ওই দিলটা হল বিরান দিল, অথবা আছে কিন্তু সে কখনো তেলাওয়াত করে না, সে কোরআন পড়েই না কোনো সময়। তো ওই দিলটা বিরান দিল, অনাবাদ দিল, তো দিলের মধ্যে ভয়, দিলের মধ্যে পেরেশানি। ওই যে দিল, যে ঘর বিরান থাকে, অনাবাদ হয়, সেখানে যেরকম ভয় ভয় লাগে, ভূতের বাসা হয়। তো মেরে মহতারাম দোস্ত, এরকম ভাবে বিরান দিনের মধ্যেও ওই রকম ভয় ভয় অবস্থা থাকে, সব কাজে তার ভয় লাগে, কোন কাজ করতে তার আগ্রহ লাগে না। এই যে রোজানা কোরআনে পাকের তেলাওয়াত আমরা নিজেদের জন্য জরুরি মনে করি, রোজানা কোরআনে পাকের তেলাওয়াত করি। আর মেরে মহতারাম দোস্ত বুঝবো, জিকিরের মধ্যে 24 ঘন্টা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক আমলের মধ্যে, প্রত্যেক কাজের মধ্যে যে জিকির বাতাইছেন, সেই জিকির গুলিকে শিখে শিখে, সেই দোয়াগুলিকে শিখে শিখে, আমি ওই সময় ওই দোয়াকে পড়ি, ওই দোয়া দিই করি, সকালবেলায় যে দোয়া শিখেছেন সকালবেলার দোয়া পড়ি, খানা খেতে দোয়া শিখেছেন, মসজিদে ঢুকতে বেরিয়ে দোয়া শিখেছেন, মেরে মহতরম দোস্তা বুজুর্গ মসজিদ থেকে উঠতে দোয়া শিখেছেন, রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরফ থেকে যেই দোয়া উম্মতকে শেখানো হয়েছে ওই দোয়া তো উনি বলেন কবুল হওয়ার রাস্তা চিনা চিনে, সে কোন রাস্তায় কবুল হয় সে তো কবুলিয়াতের রাস্তাকে চিনে, ওই দোয়াগুলি কবুলিয়াতের রাস্তা চিনে, মানে ওই দোয়া কবুল হওয়ার পথ চিনে, ওই দোয়া কবুল হবেই হবে। আল্লাহ তারা স্বয়ং রসুল্লাহ সাল্লামকে বাতাইছেন আর এই দোয়াগুলা, আর রসুল্লাহ সাল্লাম তার উম্মতকে বাতাইছেন, কাজী ওই দোয়া কবুল হওয়ার মধ্যে আর কোন সন্দেহ নাই। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ উনি বলেন যে মানুষ অনেক লম্বা লম্বা জিকির করে, অনেকক্ষণ বসে বসে সে জিকির করে, অনেক লম্বা জিকির করে, কিন্তু মসনুন দোয়া রসুল্লাহ সাল্লাম থেকে যে দোয়া আসছে এই দোয়াগুলির এতেমাম করে না। এই দোয়ার দ্বারা, মসনুন দোয়ার দ্বারা যেটা রসুল্লাহ সাল্লামের কাছ থেকে আসছে, এইটার দ্বারা যেই পরিমাণ সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, সারাদিন যে সারাদিন নিজের তরফ থেকে জিকির করা ওই পরিমাণ নৈকট্য হাসিল করতে পারবে না। কারণ রসুল্লাহ সাল্লাম যে দোয়া শিখিয়েছেন উম্মতকে সেই দোয়াই সবচেয়ে বেশি নৈকট্য পাওয়ার উপায় হবে, সবচেয়ে বেশি নৈকট্য লাভের উপায় হল ওই দোয়াগুলাই। কাজে জিকির আমি অন্যান্য করি এতে মানা নাই, কিন্তু মসনুন দোয়াগুলা অবশ্যই আমরা শিখে শিখে মসনুন দোয়ার উপরে আমল করি। খানা খাওয়ার সময় দোয়া দোয়া দোয়া শিখেছেন, খানা খাওয়ার পরে দোয়া শিখেছেন, ঘুমাইতে গেলে দোয়া শিখেছেন, ঘুম থেকে উঠে দোয়া পড়া শিখেছেন, স্টেঞ্জায় যাওয়ার দোয়া, বিভিন্ন সময় চব্বিশ ঘন্টা মানুষ যা কাজ করে এই সমস্ত কাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যে দোয়াগুলি শিখাইছেন, যে আমরা হুজুর সাল্লাহ ইসলামের শেখানো সেই দোয়াগুলা অবশ্যই শিখে শিখে আমরা আমল করি। ওই দোয়াগুলি পাঠ করার দ্বারা যে পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, যে পরিমাণ দিনের আত্মশুদ্ধি হবে, অন্তরের আত্মশুদ্ধি হবে, এর চেয়ে বেশি আর কোন জিকিরের দ্বারা এই পরিমাণ আত্মশুদ্ধি হবে না, এই পরিমাণ আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে না। যেহেতু এই দোয়াগুলা স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইছে, স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইছে, আরেকটা হলো আমরা নিজেরা করতেছি, নিজেদের একটা যে অভিজ্ঞতা হিসাবে আমরা জিকির করতেছি। একজন লোক সারাদিন জিকির করে বলে সে যে পরিমাণ নৈকট্য হাসিল করবে তার চেয়ে বেশি নৈকট্য হাসিল করবে ওই ব্যক্তি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলিকে জায়গার মতন পড়ল, জায়গা মতন আদায় করল। তো ওইটাই সবচেয়ে বড় দেখি। এই জন্য আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো এই জিকির গুলিকে আমরা শিখি এবং শিখে জায়গা মতন ওই জিকিরকে আদায় করি, তিন তসবির পাবন্দি করি এবং এই মসনুন দোয়া আর কোরআনে পাকে তেলাওয়াত করি। উনি আরেকটা কথা বলছেন, সেটা হল যে আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস বানাই, তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের নামাজ যেন আমাদের আর বাকি জীবনে না ছুটে, চাই আমি খুব অল্পই পড়তে পারি তবু আমি তাহাজ্জুদ পড়ি, খুব অল্প অল্প সময় বাকি আছে তবু আমি তাহাজ্জুদ পড়ি, কারণ এই সময়টা সবচেয়ে যে কবুলিয়াতের সময়। উনি আরেকটা কথা কোরআনে পাকের তেলাওয়াত সম্পর্কে বলছিলেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই কথা বলতেন, এই কথা যে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে সবচেয়ে উত্তম সময় উনি যেটা পাইছেন, বলে আমি আমার অন্যান্য ওজিফা ইত্যাদি আদায় করা এইটার মধ্যে যে পরিমাণ নুরানিয়াত পাইছি তার চেয়ে বেশি নুরানিয়াত এবং তার চেয়ে বেশি রুহানিয়াত আমি পাইছি যে ফজরের আগে, ফজরের আগে কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করার মধ্যে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোরআন পাককে দেখে দেখে তেলাওয়াত করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসছে যে তিনি কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করতেন। এই জন্য ওই সময়টা যদি আল্লাহ পাক যদি তৌফিক দেয় তো আমরা ওই সবে সাদিকের আগে ফজরের আগে কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করি, আর যদি যদি সম্ভব হয় তো এইটার চেষ্টা করি, আর যদি না হয় তো কমস্কম সারা দিনে জরুর আমরা পাকের তেলাওয়াত করার ইহতেমাম করি। এরপর তিনি একটা কথা বলছেন, এই কথা যে ভাই আমরা সকালেই তাহাজ্জুদ পড়ার আল্লাহর রাস্তায় মেহনত করতেছি, দাওয়াতওয়ালা মেহনত করতেছি, বলে দাওয়াতওয়ালা মেহনত করতে বলার জন্য তাহাজ্জুদ পড়া অত্যন্ত জরুরি। তো কাজেই এইটার আমরা নিজেরা অভ্যাস বানাই, আল্লাহর রাস্তায় চলছি তো সেখানে আমরা তাহাজ্জুদের ইহতিমাম করি। যতই ক্লান্ত হই না কেন, আমার দিনের মেহনত এটার মধ্যে জান আসবে আমার ওই রাত্রের তাহাজ্জুদের দ্বারা। এই জন্য আমি তাহাজ্জুদের অভ্যাস বানাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতওয়ালা মেহনত, তিনি তো দায়ী হয়েই দুনিয়াতে আসছিলেন, আল্লাহ তাআলা তাকে দাওয়াতের কাজ করার জন্যই পাঠাইছিলেন। দিনভর এই দাওয়াতের মেহনতের মধ্যে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হইতেন, আর রাতের বেলায় আবার ভোর রাতে তিনি উঠতেন, উঠে তিনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়াইতেন। আর উনি এত ক্লান্ত শ্রান্ত থাকতেন যে এই ক্লান্তির কারণে অথবা পরিশ্রান্ত হওয়ার কারণে উনি বারবার পা বদল করতেন, পা বদল করতেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সুরা নাজিল করলেন সুরায়ে তাহা, এটা শুরুতে আল্লাহ তাআলা হুজুরকে বললেন, নবীজি আপনি এত নিজেকে সারাদিন পরিশ্রান্ত করেন যে আপনি রাত্রি তাহাজ্জুদের মধ্যে আপনি পা বদল করতে হয়, তো এত পরিশ্রান্ত হওয়ার দরকার নাই, আপনি রাত্রির তাহাজ্জুদের মধ্যে পা জমাইয়া দাঁড়ান, পা জমাইয়া দাঁড়ান, এত পরিশ্রান্ত নিজেকে করেন না যে রাত্রি বেলায় আপনি পা বদল করতে হয় আর দুই পায়ে ভর করে আপনি সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর দাওয়াতের ময়দানে পরিশ্রান্ত হইতেন, আর রাত্রি বেলায় আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়াইতেন, আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতেন। উনি বলেন যে এক বছর পর্যন্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ করা হয়েছিল যাতে অভ্যাস পয়দা হয়ে যায়। যখন তাদের অভ্যাস পয়দা হয়ে গেছে তো এই ফরজ উঠায় লওয়া হয়েছে, নকল বানায় দেওয়া হয়েছে সাহাবাদের জন্য, এটাকে নকল বানায় দেওয়া হয়েছে যে এখন আর ফরজ রইল না, এক বছর পর্যন্ত কিন্তু ফরজ ছিল। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, দাওয়াতের মেহনতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর মেহনত করতেন, রাত্রে তাহাজ্জুদ পড়তেন, আর মেরে মহতরম দোস্তরা বুজুর্গ আল্লাহ তাআলার সামনে দোয়া করতেন। তো এই তিনটা জিনিস, যে দিনভর দাওয়াতের রাস্তায় পরিশ্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া, নিজেকে মেহনতের মধ্যে লাগানো, আবার এরকম ভাবে রাত্রে নামাজের মধ্যে মশগুল হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হওয়া, আবার এরকম ভাবে ওইটার মধ্যে নিজেকে পরিশ্রান্ত করা, নিজেকে ক্লান্ত করা, নামাজ পড়তে পড়তে লম্বা নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, বলে যে দুই ক্লান্তি দুই মেহনতের পরে দোয়ার সময়, বলে তিনটা জিনিসকে আল্লাহ তাআলা এক সূরার মধ্যে জমা করে দিয়েছেন দুইটা আয়াতের মধ্যে, ওইরা ফরাক ফাংসব, ওইরা আফ্রিকা ফরক, ওইরা ফরাক ফাংসব, ওইরা আফ্রিকা ফরক, বলে যে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই তিন জিনিসকে জমা করে দিচ্ছেন। যে নবীজি সারাদিন আপনি দাওয়াতের মেহনতে যখন আপনি মেহনত করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবেন, তো এবার আপনি আপনার রবের দিকে মুতাওয়াজ্জি হন, ওইখানে পরিশ্রম করেন, অর্থাৎ রবের সামনে ইবাদতের মধ্যে নামাজের মধ্যে আপনি পরিশ্রম, যখন এই দুই জিনিস থেকে ফারেক হয়ে যান, অবসর হয়ে দুই কাম হয়ে যায়, তো এবার আপনি দোয়া করেন। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, মেহনত করে পরিশ্রান্ত হয়ে মানুষ যে দোয়া করে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, যে আমরা এই তাহাজ্জুদ পড়ার জন্য, তাহাজ্জুদের অভ্যাস বানাইবার জন্য সবাই নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ এই তাহাজ্জুদের নামাজ পড়ব, যদিও একেবারে খুব বেশি পড়তে না পারি, অল্প হলেও পড়ি, একেবারে দুই রাকাত পড়তে পারলেও পড়ি, কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে পড়তে পারলেও, তাহাজ্জুদ নামাজ দুই রাকাত কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে পড়লাম, তো ওইটা হলেও আমি পড়ি, কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওনার কাছে একজন মেহমান পেলেন, তো রাতের বেলায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর নামাজের শেষে সবে সাদেক হইতে ফজরের সময় হইতে অল্প সময় বাকি ছিল, তো ওই সময় মেজবানকে জাগাইলেন, আর মেজবানকে বললেন যে উঠো উঠো তাহাজ্জুদের নামাজ পড়ো, তো মেজবান বলল যে এখন তো আর তাহাজ্জুদ পড়ার সময়ই নেই, এখন তো ফজরের সময় নিকটবর্তী হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ার সময় কোথায়। উনি বললেন যে না না উঠো উঠো, তুমি এক তৃতীয়াংশ কোরআন শরীফ পড়ো তাহাজ্জুদ নামাজের মধ্যে। তো মেহমান সে আশ্চর্য হয়ে বলল, আরে দুই রাকাত নামাজ পড়বো এই সময়ে তো কম। তারপরে আমার আপনি বলতেছেন যে এই দুই রাকাতের মধ্যে আমি এক তৃতীয়াংশ কোরআন শরীফ পড়ি, এটা কি সম্ভব নাকি? তো উনি বললেন যে আরে কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে যদি তুমি পড়ো, কুল হুয়াল্লাহ শরীফ বলে যে এক তৃতীয়াংশ কোরআন শরীফের সমান। তো কাজী মেরে মহতারাম দোস্তা বুজুর্গ উনি বলেন যে ভাই আমরা এই তাহাজ্জুদ নামাজের এহতিমাম করি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতের মেহনত করনি ওয়ালারা বলে তারা তো তাহাজ্জুদের এহতিমাম করতেন। ওই সময়টা বড় কবুল হওয়ার সময়, ওই সময় দোয়া কবুল হওয়ার সময়, সারাদিন দাওয়াতের রাস্তায় মেহনত করি আর রাত্রে তাহাজ্জুদ পড়ি। যদি আমি অল্প পড়তে পারি তো অল্প হইলেও পড়ি, এ কথা মনে না করি যে অল্প আর কি পড়ব না, অল্প হইলেও আমি পড়ি। যদি আল্লাহ পাক তৌফিক দেয় বেশি পড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা নামাজ পড়তেন, একজন সকালবেলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে তো আপনি অসুস্থ বলে বুঝে যেতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই অসুস্থতা সত্ত্বেও আমি রাত্রেবেলা কোরআনে পাকের সাতটা বড় বড় সূরা আমি তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করছি, সাতটা লম্বা সূরা আমি এই তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করছি। মেরে মহতারাম দোস্ত, লম্বা সূরা মনে করতে আমরা এই কথা মনে না করি যে উনি বোধহয় আমপাড়ার লম্বা লম্বা সূরা পড়ছেন, সূরা পাকারা লম্বা সূরা, এই সূরা পাকারার মতন এরকম লম্বা লম্বা সূরা বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এরকম অসুস্থতা সত্ত্বেও আমি রাত্রে তাহাজ্জুদে এরকম লম্বা সাতটা সূরাতে তেলাওয়াত করছি নামাজের মধ্যে। তো চিন্তা করে দেখেন যে কিরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করতেন, সাহাবারা করতেন। তো কাজী এই দাওয়াতের রাস্তার মধ্যে আমরা তাহাজ্জুদের অভ্যাস বানাই। এক বহুত আহম রাত, বহুত জরুরি বাত, যে ইস মেহনত কে জরিয়ে আপনি অন্দর পেদা করি হরনা জিতনে আমাদ হ্যাঁ জিতনে ইবাদতে হ্যাঁ কয়ামত মে হকওয়ালে ইস তর দে উড়েঙ্গে জেসা দুনিয়া মে হমনে ইবাদতে কিনকে লিয়ে ও হামারি ইবাদতে এসে দে উড়েঙ্গে হকওয়ালে কে গোয়া হমনে ইবাদতে কি হ্যাঁ উনকে লিয়ে থি। এক বহুত জরুরি বাত, ইসমে বড়ি গফলত হে ও ইয়ে হরেক কি নজর আপনি ইবাদত পর হে মামলা সে হরে গাফিল হে। মানে ইতনে হজ কর দিয়ে, মানে ইতনি নমাজে পড়ি, মানে ইতনে কুরআন পড়ে, মানে ইতনে রোজে রক্খে, মানে ইতনে চার মহিনে লগায়ে, আপনি ইবাদাত পর নজর হে মামলা পর নজর নহীঁ হে। কয়ামত মে এক আবিদ বুলায়া জায়েগা জিসকে বাদ ইবাদত কে ঢের হোঙ্গে, হক ওয়ালে আয়েঙ্গে, ইসনে হামারি জমিন কবজাই হে, ইসনে হামারা মাল দবায়া হে, ইসনে হমে গালি দি হে, ইসনে হামারে জাদা মারা হে, ইসনে হমে দলীল কিয়া হে। وہاں اللہ رب العزت اس کی نیکیاں حق والوں کو دیں گے، یہاں تک کہ اس کی نیکیاں جو پہاڑوں کی طرح اس کے ساتھ ہوں گی سب کے سب ختم ہو جائیں گی، حق والے کو حقوق باقی رہ جائیں گے۔ اللہ رب العزت حق والوں کو گناہ ڈالیں گے تعابد پر، ثم طرح فی النار، حدیث میں آتا ہے کہ پھر اس عابد کو جہنم میں ڈال دیا جائے گا جو عبادتوں کے ڈھیر لے گیا تھا لیکن اس کا خون بہایا، اس کا حق مارا، اس کو گالی دی، اس کو رسوا کیا۔ میرے محترم دوستو بڑی فکر کی بات ہے، بہت فکر کی بات ہے۔ اللہ رب العزت اس پر اللہ کا وعدہ بھی ہے کہ اللہ اپنا حق معاف فرما دیں، یا اللہ رب العزت اپنے اپنے اپنے حق کی کوتاہی میں عذاب دیں، لیکن بندوں کا حق اللہ کے معاف نہیں ہوگا۔ اس لیے ہمیں سب سے پہلے اس راستے میں اکرام کے ذریعے مشق کرنی ہے، مشق کرنی ہے تواضع کی، مشق کرنی ہے حقوق کی ادائیگی کی۔ ہمیں اللہ کے راستے میں نکل کر سب سے بہترین مشق اللہ کے راستے میں ہوتی ہے خدمت سے، اپنے آپ کو خدمت میں خود لگاؤ۔ جو اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کر کے ان کا حق ادا کرے گا، وہ اپنے مقام پر آ کر ان کے حقوق کیسے ادا نہیں کرے گا جن کا حق اس کے ذمہ فرض ہے اور واجب ہے۔ اس لیے میں اللہ کے راستے میں نکل کر خدمت سے اپنے اندر تواضع کی مشق کرنی ہے، خدمت سے اپنے آپ کو خود لگاؤ، گرے ہوئے کام اپنے ذمہ خود لے لو۔ آپ صلی اللہ علیہ وسلم سارے صحابہ کام تقسیم ہونے کے بعد خود آپ جنگل سے اپنے چننے کے لیے چل دیے، جب مسجد نبوی کی تعمیر ہو رہی تھی حضور اکرم صلی اللہ علیہ وسلم پتھر خود اٹھا رہے تھے, فرماتے تھے کہ جس اجر کی تمہیں ضرورت ہے مجھے بھی اس اجر کی ضرورت ہے. آپ صلی اللہ علیہ وسلم صحابہ کے ساتھ خدمت میں خود لگ جاتے, اس لیے ہمیں اللہ کے راستے میں نکل کر خدمت میں اپنے آپ کو خود لگانا ہے. اجتماعی کام میں مدد کرو, انفرادی کام اپنے خود کرو. اللہ کے راستے میں نکل کر دوسرے سے خدمت لینا اپنے اندر کبر پیدا کر دیتا ہے. ہم اللہ کے راستے میں نکل کر خدمت کسی سے نہ لیں, اپنی ضرورت خود پوری کریں اور خدمت کرنے والوں کی اجتماعی کام میں مدد کریں. ایک جماعت آپ نے صحابہ کرام کی واپس آئی تو آپ نے صحابہ سے کاروباری سنی, صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ سب سے زیادہ محنت فرا صحابی نے کی ہے. یہ جب بھی سواری پر رہتے تھے تلاوت میں مشغول رہتے, جب سواری سے اترتے تو نماز میں مشغول ہو جاتے. آپ نے فرمایا کہ یہ بتاؤ کہ اس کے کھانے کا انتظام کس نے کیا, پینے کا انتظام کس نے کیا. صحابہ نے کہا یہ سارے کام ہم کرتے تھے. آپ نے فرمایا کہ تم سب کے سب اس سے بہتر ہو. میرے محترم دوستوں محنت سے ذرا سب سے گروتوپورن جنس ایک যেটা নিজের মধ্যে পয়দা করতে হবে সেটা হলো যে ভাই যে অন্যের হক আদায় করা এবং নিজের আখলাককে দুরুস্ত করা, এটা আমার নিজের মধ্যে আমাকে হাসিল করতে হবে. এই জন্য যে মেরে মহতরম দোস্তাবুজুর্গ যতই আমরা ইবাদত করি না কেন, যতই আমরা নেক কাজ করি, যত নেক আমল আমরা হাসিল করি, যদি আমি অন্যের হক মেরে থাকি, অন্যের হক নষ্ট করে থাকি, অন্যের কোনো ক্ষতি করে থাকি, অন্যকে বেইজ্জত করে থাকি, কাল কেয়ামতের ময়দানে আমার নেকিগুলা সব ওই সমস্ত হকদাররা নিয়ে যাবে. তো গোয়া আমি যেন দুনিয়াতে নেক আমল নিজের জন্য করি নেই, তাদের জন্যই করছি, তাদেরকে দেওয়ার জন্যই আমি সব নেক আমল করছি. উনি বলেন যে ভাই মানুষের দিন ঝুঁকে হলো এবাদতের দিকে, মানুষ খুব এবাদত করে, খুব নেক আমল করে, তো বহু নেক আমল মানুষ করে, কিন্তু এই জিনিসটাকে সে ভুলে দেয় যে মানুষের সঙ্গে আমার মামলা আছে, মানুষের সঙ্গে হকের লেনদেন আছে, আমি আমার বলে এই জিনিসটাকে মানুষ ভুলে দেয়, তো অন্যের হক নষ্ট করতেছে, অন্যের হক মারতেছে, অন্যকে বেইজ্জত করতেছে, অন্যকে গালি দিতেছে, অন্যকে থাপ্পড় মারতেছে, অন্যকে কষ্ট দিতেছে. তো এই সমস্ত কষ্ট দিয়া সে মনে সে কিছুই মনে করতেছে না, যেহেতু সে খুব এবাদত করনেওয়ালা, খুব অন্যান্য নেক আমল সে খুব করতেছে. তো যতই সে নেক আমল করুক না কেন, মেরে মহতরম দোস্ত কাল কেয়ামতের ময়দানে যখন উঠবে, তো একজন লোক সম্পর্কে এরকম হাদিসের মধ্যে আসে বলে যে এত নেকি নিয়ে উঠবে যে এই নেকি পাহাড়ের উপরে রাখলে পাহাড় পর্যন্ত এই নেকির ভার সহ্য করতে পারবে না. কিন্তু সে দুনিয়াতে অনেক যাদের হক নষ্ট করছে, এই সমস্ত হকদাররা দাবি নিয়ে খাড়া হবে, তো আল্লাহ পাক ওই সমস্ত হকদারদেরকে হুকুম দিবেন যে তার যত নেক আমল আছে এগুলি থেকে তোমরা তোমাদের হক উসুল করে নাও. তো হকদাররা তার নেক আমল দেখে হক উসুল করতে করতে তার নেক আমল ফুরিয়ে যাবে, কিন্তু হকদার বাকি থাকবে. তারা বললো আমাদের কি হবে, তার তার কোনো নেকি নেই, সব তো শেষ হয়ে গেছে. তো আল্লাহ তারা হুকুম দিবেন যে তোমাদের গুনাহ তার কাঁধে চাপায় দাও, তো তারা তাদের গুনাহ তার কাঁধে চাপায় দিবে. এবং তারপরে বলেন যে হাদিস পাকের মধ্যে আসছে যে তাকে দোজখে নিক্ষেপ করা হবে. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব রাখে এবং এই জিনিসটার প্রতি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আখলাক দুরুস্ত হয়ে যায়. ইহরামের নম্বর এই জন্যই রাখা হয়েছে যে আল্লাহর রাস্তায় বের হয়ে আমি নিজের ভিতরে এই জিনিসটাকে পয়দা করি, যে আমি অন্যের খেদমত করি, আমি ছোট ছোট কাজ করি, খেদমতের কাজের মধ্যে আমি আগায় যাই, নিজে মানুষের কাছ থেকে খেদমত না চাই, মানুষের কাছ থেকে আল্লাহর রাস্তায় বের হয়ে যখন অন্যের কাছ থেকে খেদমত নিবে, তো এইটার দ্বারা তার ভিতরে অহংকার পয়দা হবে, তাকাবুরি পয়দা হবে, সে নিজেকে বড় মনে করবে, ওহো এই সমস্ত লোক দেখো বিনা পয়সায় আমার খেদমত করতেছে, তা আমি কত বড়, তো নিজের মধ্যে বড়াই পয়দা হবে. বরং আমি চেষ্টা করি যে আমি খেদমত করি. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে সফরে আসেন, সাহাবারা কাজ ভাগ ভাগ করে নিলেন, কেউ বকরি জবাই করবে, কেউ গোশত বানাইবে, কেউ এটাকে রান্না করবে, তো বিভিন্ন ধরনের কাজ সবাই নিল. এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে তাইলে জঙ্গল থেকে লাকড়ি টুকায় আনা, এটা আমার জিম্মায় রইল. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল থেকে লাকড়ি ঢুকায় আনতে মেরে মহাতরাম দোস্তার বুজুর্গ বলছে লাকড়ি ঢুকায় আনা এটা তো অন্যান্য কাজের তুলনায় খুবই ছোট কাজ, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিম্মা ওই কাজটাকে নিয়ে নিলেন। মসজিদে নববী তৈরি হইতেছিল, বলে যে ওই সময় সাহাবারা কাজ করতেছিলেন, সেখানে মসজিদের দেওয়াল বানাইতেছিলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পাথর উঠায় উঠায় আনতেছিলেন। তো সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আপনি এত কষ্ট করেন না। হুজুর বললেন যে তুমি যে আজরো সওয়াবের আশা রাখো আমারও সে আজরো সওয়াবের দরকার আছে। তো কাজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাথরকে উঠায় দেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই রাস্তায় এই জিনিসটাকে শিখতে হবে, এই জিনিসটাকে নিজের ভিতরে আনতে হবে। আমি অপরিচিত লোকদের সঙ্গে, তাদের সঙ্গে আমার কোন আত্মীয়তা নাই, কিছুই নাই, জমাতবন্দি হয়েছি, বিভিন্ন দেশের লোক, বিভিন্ন মায়ের ছেলে আর বিভিন্ন রকমের লোক একসঙ্গে আমরা চলতেছি, তো আমার আমার সঙ্গে তাদের কোন সম্পর্ক, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তা নাই, কিছুই নাই, অপরিচিত লোক। আমি যখন এইখানে আল্লাহর রাস্তায় বের হয়ে এরকম লোকের খেদমত করব, তো যখন আমি বাড়িতে ফিরব সেখানে আত্মীয়র সঙ্গে নিজের লোকদের সঙ্গে যখন এদের হক আদায় করতে শিখছি আমি, তো ওখানে যায় তো নিশ্চয়ই আমি তাদের হকও আদায় করব। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলে যে আজ আমরা এই জিনিস থেকে অত্যন্ত গাফেল হয়ে চলতেছি। এবাদত বন্দেগী তো মাশাআল্লাহ খুব করে মানুষ, খুব আল্লাহর রাস্তায় খরচও করে, অথবা চিল্লার উপরে চিল্লাও সে দিতে থাকে যে তো সে হিসাব করে আমি এত হজ করছি, আমি এত চিল্লা দিছি, আর আমি এত নেক আমল করছি। কিন্তু মেরে মহতরম দোস্ত এই কথাটা চিন্তা করে না যে সে কারো হক নষ্ট করছে, কারো কাউকে বেইজ্জত করছে, অথবা কাউকে গালি দিছে, কাউকে থাপ্পড় দিছে। তো এই সমস্ত জিনিসগুলা যে কাল কেয়ামতের ময়দানে তার এই সব নেকিগুলা লয়ে যাবে, আর সে খালি হাত হয়ে যাবে, আর খালি হাত হয়ে নেকি হারায়া সে গুনাহের বোঝা লয়া অন্যের গুনাহের বোঝা নিয়া সে দোজখে নিক্ষিপ্ত হবে, এ কথাকে সে চিন্তা করে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আমাদেরকে এই রাস্তার মধ্যে এই আখলাক, নিজের আখলাককে বানানো, একরামের নম্বর দিয়া অন্য আমি এই রাস্তার মধ্যে মস্ত করব, এরকম যাতে আমার ভিতরে এই ফিকির পয়দা হয়ে যায় যে কারো হক আমার উপরে না আসে, আমি প্রত্যেকের হককে দুনিয়াতেই চুকাইয়া দেয়, তো আমার নেকি গোয়াকে আমি নিজে সংরক্ষণ করলাম, নিজের নেকিকে নিজে হেফাজত করলাম। হমে ইয়ে সারে কাম আল্লাহকে রাজি করনে কে লিয়ে করনে হ্যায়। দেখো মেরে মহতরম দোস্তো, হমারে আল্লাহকে রাস্তে মে নিকলনে কা জো বুনিয়াদি মকসদ হ্যায়, ও বুনিয়াদি মকসদ আপনি পুরি জিন্দগি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরিকে আর আপকি সুন্নতো পর লানা হ্যায়। হমারে মামলাত, হমারে আখলাক, হমারা মাআশরা, হমারি ইবাদাত সব কি সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরিকে পর আওয়ে। আপনি আপকে পাবন করলে নাম হিজরত হ্যাঁ, ফিরনে কাজ নাম হিজরত নই হাজির কে হর চিজ রুখ ফেলে জিতে আল্লাহ রোকা হ্যাঁ মহাজির কে হমারা রাস্তে মে নিকলনা, আপনি গুজতা জিন্দি সে তোবা করার হ্যাঁ, আপনি জিন্দি কে অন্দর পুরা দিন লানা পুরে দিন কী মেহনত কো জিন্দা করার, এ তো হমারি আসল জিম্মেদারিয়া হ্যাঁ। হম আল্লাহ কে রাস্তে মে নিকল রে হ্যাঁ তাকে এই তাম সিফাত হমারে অন্দর পেদা হাওয়া, এসে কই শক নই আল্লাহকে রাস্তে কী নকল হরকত হদায়ত ও তরবিয়ত আর আল্লাহ কে কুরব কাজ সবচে সবচে বুনিয়াদি সবব হ্যাঁ, সবচে জাদা ইকিনি সবব হ্যাঁ। আল্লাহ নে ফরমায়া হ্যাঁ জাহাদু ফিনা লানাহদি আনহুম সুবুলানা, কে হাম আপনে খৈর কে সারে রাস্তে খোল দেঙ্গে উন লোগো পর জো হমারে রাস্তে মেহনত করেঙ্গে হমারে এতবার সে, والذين جاهدوا فينا محنت کریں گے ہمارے اعتبار سے, جتنی ہماری محنت میں صحابہ کرام کی مشابہت آئے گی اتنے ہی ہمارے دل اپنے اندر صحابہ والی ہدایت اور صحابہ والی نورانیت ہمارے دلوں میں آئے گی۔ ہمیں اللہ کے راستے میں نکلنے میں سب سے پہلے اس بات کا خیال رکھنا ہے کہ اس راستے میں نکلنے کے کیا آداب و رسول ہیں۔ سب سے پہلی بات تو یہ ہے کہ ہم اپنے آپ کو لا یعنی باتوں سے بچائیں۔ لا یعنی باتیں اجتماع اعمال کا اثر ختم کر دیتی ہیں۔ لا یعنی بات سب سے زیادہ دل کو غافل کر دیتی ہے۔ ایک صحابی شہید ہوئے احد کے میدان میں, ان کو اٹھا کر لے جایا گیا ان کے گھر, حالانکہ احد کا میدان آپ جانتے ہیں کہ وہ کتنے قبولیت کا موقع تھا کہ جنت کی خوشبو احد پہاڑ سے آ رہی تھی. صحابہ کو ان صحابی کو اٹھا کر ادھر پہنچایا گیا, ان کی والدہ ان کے چہرے سے مٹی پوچھ رہی تھی. آپ صلی اللہ علیہ وسلم تشریف فرما تھے, ان کی والدہ نے کہا اپنے بیٹے کو کہ یہ جنت مبارک ہو. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ تم نے اس کو جنتی کیسے کہہ دیا, ممکن ہے کہ اس نے کوئی دایانی بات کی ہو, ممکن ہے کہ اس نے اللہ کے راستے میں کوئی دایانی بات کی ہو. آپ غور کریں کہ احد کے میدان میں شہید ہونے والے صحابی ان کی والدہ کو جنتی کہہ دیا. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ تم نے جنتی کیسے کہا, ممکن ہے کہ اس نے کوئی دایانی بات کی ہو. اور یہ فرمایا کہ ممکن ہے کہ اس نے کوئی ایسی چیز کسی کو مستعار دینے سے روک لی ہو جس کے دینے میں اس کو کوئی نقصان نہیں تھا. ہم نکلتے ہیں اللہ کے راستے میں, یہ میرا لوٹا ہے, یہ میرا کپڑا ہے, یہ میری چادر ہے, یہ میرا مسلح ہے. میرے محترم دوستو, یہ دو باتیں ایسی اس روایت میں ہیں کہ آپ نے فرمایا کہ ممکن ہے کہ کوئی دایانی بات کی ہو یا اپنے ساتھی کو کوئی ایسی چیز دینے سے روک لی ہو جس کے دینے میں اس کو کوئی نقصان نہیں تھا. تو میں نے اشیاء کے لایانی بات سے بہت بچیو. ہماری بات صرف ایمان کی, آخرت کی, جنت کی, دوزخ کی, قبر کی, حشر کی, دین کی بات ہو. اس کے علاوہ دنیا کی باتیں کرنے سے پہلے سے زیادہ دنیا کی محبت پیدا ہوگی اور پہلے سے زیادہ دین سے غفلت پیدا ہوگی. اللہ کے راستے میں ہم نکلے, چلنے میں نظر نیچی ہو, ہم بازار سے گزرے تو چوتھا کلمہ پڑھتے ہوئے گزرے. ہم سمجھتے تھے کہ یہ کلمہ پڑھتے ہوئے نہیں گزرو گے تو ایمان کے سلب ہونے کا خطرہ ہے. اپنے ایمان کو اس طرح بچا کر لے کر چلو اس سے زیادہ کہ جس طرح تم بازار میں اپنے مال کو بچا کر لے کر چلتے ہو, اس سے زیادہ اپنے ایمان کو بچا کر لے کر چلو. اس طرح ہمیں دعوت دیتے ہوئے ایک دوسرے کو, ایمان کی باتیں کرتے ہوئے, آخرت کے تذکرے کرتے ہوئے, ہماری زبان پر ایک جملہ بھی ایسا نہ آوے جو کلمے کے خلاف ہو. کوئی بھی اگر زبان سے کہے کہ فلاں نے یہ کر دیا, فوراً ہاتھ اٹھائے نہیں, اللہ کرتے ہیں, عمل پر کرتے ہیں. اس کی اتنی دعوت ہو, اتنی دعوت ہو, اتنی دعوت ہو کہ ہمارے دلوں کے رخ پر پلٹے, یعنی ہمیں اللہ کی ذات کے ساتھ تعلق محسوس ہو. اتنی اللہ کی ذات عالی ہونے کو اتنا بولو, بس میں ٹرین میں جانے دیتے ہو اللہ ہی کو بولتے ہوئے چلو, ہر ایک سے ملاقات کرو, ہر ایک کو دعوت دو. کسی کو یہ نہ سمجھنا کہ یہ ہمارے کام کا ہے یا نہیں ہے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم غلاموں کو بھی دعوت دے دیتے, ایک ایک کو دعوت دیتے. آپ طائف کے باغ میں, آپ صلی اللہ علیہ وسلم نے طائف سے واپسی میں انگور کے باغ میں اداس غلام کو دعوت دی, خطبہ شیبہ کو دعوت نہیں. یعنی یہ بھی ایک کام کی بڑی سنت ہے کہ عام سے عام آدمی کو دعوت دو, عام سے عام آدمی کو دعوت دو. آپ صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں وہ راستے اختیار کیا جس میں ڈاکو رہتے تھے. صاحب نے کہا اس راستے میں ڈاکو رہتے ہیں, آج میں ہمیں ڈاکوؤں کے راستے سے ہی جانا ہے کیونکہ ہم ڈاکوؤں کو دعوت دیں گے. میرے دوستو عزیزو, آپ صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں وہ راستے اختیار کیا, ڈاکو ملے آپ کو راستے میں, آپ نے ان کو ڈاکو سمجھ کے چھوڑ نہیں دیا بلکہ ان کو دعوت دی آپ نے, اور دونوں نے وہیں اسلام قبول کیا. آپ نے دونوں کا نام بدلے اور ان کا مدینہ منورہ آنے کے لیے فرمایا. ہم ہر ایک کو دعوت دیں, یہ سب سے مہا سنت ہے اور سب سے اہم سنت ہے کہ ہر فرد کو دعوت دو, ہر فرد کو دعوت دو. ہم کسی جماعت کو, کسی طبقے کو نہیں جانتے, ہم تو صرف امت کو جانتے ہیں کہ یہ امت محمد صلی اللہ علیہ وسلم ہے. ہمارے ہر امتی کے ذمہ ہے ہر امتی کو دعوت دینا, ہر امتی کے ذمہ ہے ہر امتی کو دعوت دینا. اس لیے ہم ہر ایک کو دعوت دیتے ہوئے جائیں, ٹرین میں, بس میں, جہاں بھی سوار ہیں. اور اصل سے میرے دوستو عزیزو, اللہ کے راستے میں سب سے زیادہ پیدل چلیو, سواری کو استعمال کیجو ضرورت اور شدید عذر کی وجہ سے, ورنہ اس راستے پیدل چلنا ہی اصل ہے, اس راستے پیدل چلنا ہی اصل ہے. ابراہیم علیہ السلام نے سارے مسلمانوں کو دعوت دی ہے حج کی طرف, وہ پیدل کی دعوت قرآن میں پہلے ہے. ارسل فی الناس بالحج یاتوا رجالا وعلی کل قامن یأتین من کل فج عمیق, قرآن میں بھی پیدل چلنا مقدم ہے سواری سے. آپ کے صحابہ بھی اللہ کے راستے میں پیدل چلتے تھے, اور یہ آتا ہے حدیثوں میں کہ اللہ کے راستے میں پیدل چلنے والے, اللہ کے راستے میں پیدل چلنے والے کے لیے جہنم کی آگ حرام کر دی جاتی ہے. ابو بکر رضی اللہ تعالیٰ نے اسامہ کی جماعت کو روانہ کرنے کے لیے پیدل چل رہے تھے, اسامہ سوار ہونے کے لیے کہا تو یہ فرمایا کہ ابو بکر کا کیا نقصان ہے اگر اللہ کے راستے میں جن قدم پیدل چلنے سے جہنم کی آگ حرام کر دی جائے. میرے بزرگ دوستو عزیزو, اللہ کے غضب کو ٹھنڈا کرنے والا پہلے جماعت سے بڑھ کر کوئی عمل نہیں, کیونکہ جب جہنم کی آگ اللہ کے راستے پر چلنے سے حرام کر دی جاتی ہے تو وہ تو اللہ کے عذاب کا سب سے بڑا مظہر ہے. تو جو دنیا میں اللہ کے غصے کے مظاہر ہیں یہ حالات جائے پہلے چلنے سے ختم نہیں ہوں گے, ہمیں اس کے یقین ہو. اللہ کے راستے پر چلنا جہنم کی آگ کو حرام کر دیتا ہے. حدیث میں آتا ہے اللہ کے راستے پر چلنے سے جو غبار اڑتا ہے وہ جہنم کا دھواں ایک نسلے میں کبھی جمع نہیں ہو سکتے. حدیث میں آتا ہے کہ اللہ کے راستے میں پہلے چلنے سے اڑنے والا غبار جنت میں جنتیوں کے حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کے استعمال کیا جائے گا. میرے بزرگ دوستو ہمیں اس پر یقین ہو, ہم اس یقین سے پھیلے اللہ کے راستے میں پہلے چلنے کو ہر حال میں مقدم رکھو, شدید ضرورت میں سواری اختیار کرو, کیونکہ سب سے زیادہ اللہ کے غضب کو ٹھنڈا کرنے والا اللہ کے راستے کی پیدل نقل و حرکت ہے. جہاں جا کر تشکیلیں کیا کرو, پیدل تشکیلیں کیا کرو, کیا اللہ کے راستے پیدل چلو اور فضائل بتا کر, تقاضے بتا کر نہیں فضائل بتا کر. اس سے تقاضے تو فضائل سے پورے ہوتے ہیں, تقاضے تقاضے سے نہیں پورے ہوتے. فضائل بتا کر اللہ کے راستے میں اللہ کے راستے کی پیدل تشکیلیں کرو. اس طرح ہمیں ہر ہر بستی ہر ہر جگہ کام کرتے ہوئے چلنا ہے. جا کے ہمارا رخ بن گیا وہاں پہنچنے تک راستے میں کام کرتے ہوئے جاؤ, اور وہاں جا کر سب سے پہلے مسجد سے ابتدا کرو, مقامی لوگوں کا مشورہ میں اپنے ساتھ لو. جاتے ہی سب سے پہلا کام یہ ہے کہ تحیت المسجد پڑھ لو اگر مکروہ وقت نہ ہو, کئی ساتھیوں کو متوجہ کر کے سب کو مشورے میں شریک کرو, ایک ایک سے رائے لو, مشورے کی اہمیت بتاؤ, فرماؤ, اچھی طرح کہو کہ آپ صلی اللہ علیہ وسلم اپنے صحابہ میں ایک ایک سے رائے لیتے تھے. صحابہ فرماتے ہیں کہ ہم نے آپ سے زیادہ رائے لینے والا کسی کو نہیں پایا, آپ سب سے رائے لیتے, سب سے رائے لے کر پھر آپ فیصلہ فرماتے. ہم بھی اپنے ساتھیوں سے اچھی طرح رائے لیں اور مقامی لوگوں کے مشورے میں ضرور شریک کریں. اگر وہ اس وقت موجود نہیں ہے تو کام شروع کر دو, لیکن مقامی لوگوں کو ساتھ دینے کی ان کی پوری کوشش کرو. جہاں جاؤ وہاں کے مقامی لوگوں کو کام میں ضرور ساتھ لو. یہ تو پوری دنیا کا اصول ہے کہ جو مسجد جو جماعت کسی مسجد میں جائے وہ مقام کے لوگوں کو اپنے ساتھ شریک کر لے عمل میں. اور انہیں دیکھو بھائی, ہر مسجد کو مسجد نبوی کے معمول پر لانا یہ ہمارا ہدف ہے, یہ ہمارا نشانہ ہے, یہ ہمارے کام کا بنیادی مقصد ہے کہ ہر مسجد کو مسجد نبوی والے اعمال پر لے آؤ, ہر ایمان والے کو مسجد سے اس طرح متعلق کرو جس طرح صحابہ مسجد سے متعلق تھے. خدا کی قسم یہی سبب ہے سارے عالم کے کی آبادیوں کا اور سارے عالم کے محلوں کا, مدینہ منورہ کے محلے کی مدینہ مرورہ کے محلے کے معمول پر آنے کا یہی راستہ ہے. اگر ہم ساری دنیا کی مسجدوں کو مسجد نبوی کے معمول پر لے آئے تو خدا کی قسم ساری دنیا کی آبادیاں مدینہ کی آبادی پر آ جائیں گی. جس کا مقصد یہ ہے کہ جس طرح مدینہ میں پورا دین زندہ تھا, معاملات کا, معاشرے کا, اخلاق کا, امن و امان کا, یہ سارا ماحول صرف اس سے قائم ہوگا کہ ہر مسجد مسجد نبوی کے نمونے پر آ جائے. یہ ہمارے کام کا بنیادی مقصد ہے. میں اس لیے عرض کر رہا ہوں کہ جتنی جماعتیں اللہ کے راستے میں نکل رہی ہیں یہاں سے اور جہاں سے بھی نکلے پوری دنیا میں, جو مسجد جو جماعت جس مسجد میں جاوے اس مسجد کی جماعت کو میرے ساتھ شامل کر کے اسے مسجد کی آبادی کا وہ عملی طریقہ کر کے دکھلانے, جس عملی طریقہ میں نے عرض کیا ہے کہ آپ صلی اللہ علیہ وسلم مسجد میں اعمال جاری رہتے تھے اور صبح سے شام تک 24 گھنٹے میں جس وقت بھی جو شخص مسجد میں آتا اس کو قرآن کی تعلیم کا یا حلال حرام کے تذکروں کا یا مغیبات کے تذکروں کا یا آپ صلی اللہ علیہ وسلم کی طرف سے اعمال اور وعدوں کے حلقوں کا اس کو کوئی نہ کوئی عمل مل جایا کرتا تھا. ہم اس کی سب نیت کر لیں یا فیصلہ کر لیں کہ ہمیں ہر مسجد کو مسجد نبوی کے معمول پر لانا ہے. ہر مسجد کے اندر قرآن کی تعلیم کا بھی اہتمام کرو. بھائی مسجد میں بچے آ گئے, قرآن امام صاحب قرآن سکھلا رہے, امام کے دل میں ہے کہ وہ نماز کے درمیان کا وقت فارغ کرے بچوں کو قرآن سکھلانے کے لیے, بڑے تو اللہ کے راستے میں نکل کر سیکھ بھی رہے. بعض جگہ تو بڑے بھی قرآن نہیں جانتے, مسجد کے امام کی ذمہ داری ہے کہ وہ اپنی مسجد میں قرآن کا حلقہ بھی قائم کرے, جس سے محلے کے بچے جو صبح کیا عرض کروں, کسی شرم کی بات ہے کہ اللہ کا کلام چھوڑ کر دنیا کے فنون سیکھنے کے لیے گئے ہوئے ہیں, کیسا ہم نے اپنے بچوں کو جھونک دیا دنیا میں, اور کیسے وہ اللہ سے علم سے غافل ہیں اور قرآن سے ناواقف ہیں. چلو اب کیا کریں, اگر سیکھ کر آئی گئے صبح کو وہ دنیا جس پر کچھ ملنے والا نہیں اللہ کی طرف سے, شام کو کوشش کرو کشتوں کے ذریعے کہ ہر بچہ ایمان والوں کا وہ مسجد میں آ جائے. گشتوں میں بھی دعوت دو گھروں پر, ایک بچے کو ہو کہ آپ نے بچوں کو بھیج دو مسجد میں, قرآن کی تعلیم ہو رہی ہے. محلے میں کوئی بچہ ایسا باقی نہ رہے جس سے ہم قرآن کے حلقے سے نہ جوڑ دیں, اور کوئی بچے ایسی باقی نہ چھوڑو جس میں قرآن کی تعلیم شروع نہ ہو جائے. یہ محلے والوں کی ذمہ داری ہے کہ وہ اپنی مسجد میں امام سے کہیں کہ قرآن کی تعلیم کا قرآن کا حلقہ قائم کرے. عمر رضی اللہ عنہ کے پاس جب دمشق کے لوگ آئے تو فرمایا کہ تمہارا آتا حال یہ ہوگا کہ ایک شخص مسجد میں داخل ہوگا, اگر اس کو اپنے متعلقین اور اپنی جان پہچان کے لوگ ملتے ہوں گے مسجد میں تو وہ بیٹھ جاتا ہوگا اپنے دوستوں کے پاس, ورنہ مسجد سے ایسا بھٹک کر بھاگتا ہوگا جس طرح اونٹ بھٹکا ہوا وہ لوگوں سے وحشت کر کے بھاگتا ہے. لوگوں نے کہا مومنین ایسا نہیں ہے, بلکہ ہماری مسجدوں میں قرآن کے سکھلانے کے, حلال حرام کے سکھلانے کے حلقے قائم ہوتے ہیں جن میں قرآن کی تعلیم دی جاتی ہے اور حرام حلال کے تذکرے کیے جاتے ہیں. ہمارے مسجد کے اندر مختلف حلقے لگتے ہیں. انہیں صحابہ کی بات کر رہا, یہ عرض کیا حضرت سے کہ ہماری مسجد میں تعلیم کے حلقے لگتے ہیں, حرام حلال کے تذکرے ہوتے ہیں, اور مختلف قرآن مختلف حلقے مسجد میں لگائے جاتے ہیں, اور جو لوگ آتے ہیں وہ ان حلقوں میں شریک ہوتے ہیں, باہر سے لوگوں کو ان حلقوں میں شریک کیا جاتا ہے. حضرت عمر نے فرمایا بس جب تک تم ایسا کرتے رہو گے اس وقت تک تم خیر پر رہو گے. بلکہ فرمایا انتم اذن ویسے تم ہی تم ہو. یعنی اتنی بڑی بات ہے کہ یعنی پھر تو اللہ کی مدد تمہارے ہی ساتھ ہے, پھر تو تم ہی تم ہو, پھر تو میرے کو غائب نہیں آ سکتا. دیکھو میرے دوست عزیزو, میں مقرر عرض کر دوں, ہر مسجد کو مسجد نبوی کے نمونے پر لانا یہ ہماری جماعتوں کی نقل و حرکت سے وجود میں آئے گا. میں تو سارے بنگلہ دیش والوں سے عرض کر رہا, جتنے تمہیں ہدایت دینے والے ہیں سب جماعتوں کو اس کی ہدایت دے کر روانہ کیا کریں کہ ہر مسجد کو مسجد نبوی کے نمونے پر لائے بغیر کسی مسجد سے آگے نہ بڑھے, ہر گھر میں تعلیم کا حق قائم ہو جائے, ہر مسجد سے سیدھے چالنے کی جماعت نکل جائے, ہر مسجد میں یہ اعمال قائم ہو جائے, مسجد میں مشورہ شروع ہو جائے, دس مسجد کا شروع ہو جائے. کم سے کم شرم کی بات ہے, جس کام کے لیے ہمیں بھیجا ہے ہم اس کام کے لیے ڈھائی گھنٹے کی تشکیل کریں, بڑی شرم کی بات ہے. ہمیں تو اپنے آپ کو اس کام کے لیے فارغ کر دینا چاہیے تھا, لیکن کم سے کم اگر ہم مطالبہ کریں تو ڈھائی گھنٹے بھی کوئی دے دے تو لے لیں, ورنہ آٹھ گھنٹے کا مطالبہ کریں مسجد کے لیے. اس طرح ہمیں ہر جگہ جا کر ہر امام والے سے مشکل وقت کا مطالبہ کرنا ہے, اور ہر مسجد کے اندر یہ اعمال قائم کرنے ہیں. ہفتے کی تعلیم کے ساتھ مہینے کے 3 دن اللہ کے راستے میں نکلنے کے جذبے اور فضائل و شوق کے ساتھ, اس طرح کے ہر مسجد کے ہر ساتھی اپنے ساتھ ساتھیوں کو تیار کر رہا ہو. دیکھو بھائی دوستو, اس کام میں نکلنے کی رغبت اس کام کی نقل و حرکت کے فضائل سے باقی رہے گی, ورنہ طبیعتوں کے اندر اکتاہٹ پیدا ہو جائے گی اگر فضائل نکلنے کے سامنے نہیں ہے. اس طرح ہمیں اللہ کے راستے میں اس جذبے کے ساتھ نکلنا ہے. تو میرے محترم دوست بزرگ بھائی, یہ راستہ مدد ایک تو نجر نیت کے صحیح کرا سیکھتے ہیں, سب عملر مدد اتوا ہمیں اللہ راستے جیتےسی ہمارے نیت کے صحیح کرتے ہیں جو ہمیں اللہ کے راضی کرار جنے ایک نیت کرتےسی اور کون উদ্দেশ্য ہمارا نہیں, تو نیت کے صحیح کرا. আর মেরে মজুর মহরম দোষের সাথে সাথে আল্লাহর রাস্তায় বের হওয়া এবং আল্লাহর রাস্তায় চলা, এটার উদ্দেশ্য হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসছেন সেই তরিকা পুরা মানব জাতির মধ্যে 100 ভাগের 100 ভাগ ওই তরিকা জিন্দা হয়ে যায়. আমাদের এর জন্যই আল্লাহর রাস্তায় বের হওয়া, এর জন্যই হিজরত করা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসছেন সেই তরিকা আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়, আল্লাহ পাকের হুকুম আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়, আল্লাহ পাকের সব হুকুমের উপরে সব মানুষ আমল করতে বালা হয়ে যায়, আল্লাহ পাক যে কাজ থেকে নিষেধ করছেন সেই কাজ থেকে সমস্ত মানুষ বিরত হয়ে যায়. এজন্য আল্লাহর রাস্তায় বের হওয়া, আমাদের আল্লাহর রাস্তায় বের হওয়ার উদ্দেশ্য এটাই যে রসুল্লাহ সাল্লাহ আসলামের জিন্দগি রসুল্লাহ সাল্লাহ আসলাম যে তরিকা নিয়ে আসছেন সে তরিকা পুরা গোটা আলমের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সে তরিকা জিন্দা হয়ে যায়. আর মেরে মহতরম দোস্ত বুঝব, এই রাস্তায় যখন আমরা যাব তো এই রাস্তায় যাওয়ার মেরে মহতরম দোস্ত কিছু আদব আছে, যে আমি যখন এই রাস্তায় চলবো তো আমি বিভিন্ন রকমের আমল আমি করব, এর মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে যেটা সেটা হল বেফায়দা অনর্থক কাজ, লাইয়ানি কাজ যেটাকে বলে, বলে এটা থেকে আমি বিরত থাকবো। লাইয়ানি কথাবার্তা, বেফায়দা কথাবার্তা, বেফায়দা কাজ, অনর্থক কোন কাজ থেকে আমি বিরত থাকবো। এই জন্য যে লাইয়ানি কাজ, অনর্থক কাজ যে মানুষ করে, বলে এগুলির উপরেও কেয়ামতের দিন আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এগুলিরও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য অনর্থক কাজ, বেহুদা কাজ, যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই, না দুনিয়ার কোনো ফায়দা, না আখিরাতের কোনো ফায়দা, এরকম কাজ থেকে আমরা বিরত থাকবো। একজন সাহাবি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, তো তাকে যখন, তার যখন জানাজা মদিনায় আনা হলো, তো তার জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন। তো তার মা বলতেছিল, ওই শহীদের মা ওই শহীদকে দেখে বলতেছিল এই কথা যে তোমার জন্য জান্নাত মুবারক হোক, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, তোমার জন্য জান্নাত মুবারক হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে তুমি কি করে তাকে জান্নাতের সুসংবাদ দিতেছ, হয়তো সে কোন বেহুদা কাজ, বেহুদা কথাবার্তা বলে থাকতে পারবে, বলে বলছে হয়তো, হয়তো কোন সে লায়ানি কাজ করছে, লায়ানি মানে হলো বেহুদা কাজ করছে, সে এটার জন্য সে আটকা পড়ে যাবে, অথবা সে এমন কোন জিনিস তার সঙ্গী তার কাছে চাইছে দিলে তার কোনো ক্ষতি ছিল না, তার কোনো অসুবিধা হইত না, কিন্তু সে দেয় নাই, এমন কাজও সে করে থাকতে পারে যে তার সঙ্গে তার কাছে কেউ কিছু চাইছে যেটা দিলে তার কোনো ক্ষতি ছিল না, কিন্তু সে দেয় নাই। তো এরকম কাজও যদি করে থাকে তো কাল আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। তো এরকম কাজও তো সে করে থাকতে পারে, তুমি কি করে তাকে জান্নাতের সুসংবাদ দিতেছ? এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যখন আল্লাহর রাস্তায় যাব, তো আল্লাহর রাস্তায় আমাদের সবচেয়ে বেশি এই জিনিসটাই খেয়াল করতে হবে যে আমাদের কোন সময় বেকার না কাটে, কোন বেকার কথাবার্তা অথবা বেকার কাজের মধ্যে আমাদের সময় না লাগে। আমি সব রকম বেকার কথাবার্তা থেকে, বেহুদা কথাবার্তা থেকে, অনর্থক কথাবার্তা থেকে আমি বিরত থাকব। আমার কাছে লোটা আছে, আমার কাছে কোন জায়নামাজ আছে, অথবা আমার কোন জিনিস আছে এরকম, আমার কোন সাথী আমার কাছে চাইছে তার কোন প্রয়োজন আছে, দিলে আমার কোন ক্ষতি নাই, কিন্তু আমি দিলাম না, আমি বললাম না দিব না, এটা আমার জিনিস, তো এটা আমার জিনিস বলে আমি এটাকে ধরে রাখলাম, অথচ তাকে কিছু সময়ের জন্য ব্যবহার করতে দিলে তার কোন প্রয়োজন মিটে গেলে আমার কোনো ক্ষতি ছিল না। তো মেরে মহতরম দোস্ত, এই জিনিসটাকেও এইটাকে আমরা মস্ক করব, শিখবো যে না, যে আমি এরকম করব না, আমার কোন জিনিস আছে, আমার সাথী প্রয়োজন হইলে আমি তাকে দিয়ে দিব, আমি তো আমার সাথীকে ওই জিনিস থেকে রুখবো না। মেরে মহতরম দোস্ত বুঝব, বলে যে লায়ানি খবরটা আখেরাতে এর জন্য জবাবদিহি করতে হবে, এবং এর জন্য জান্নাতে দেওয়া মুশকিল হয়ে যাবে, এবং আল্লাহ রাস্তায় মেরে মহতরম দোস্ত বুঝব কোন জিনিস কেউ চাইছে দিলে আমার কোনো অসুবিধা ছিল না, তারপরও আমি দিলাম না, এটার জন্য আমাকে আখেরাতে আখেরাতে খোদার সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি এই লায়ানি কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবো। আর মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহর রাস্তায় যে আমরা চলতেছি, আল্লাহর রাস্তার ফজিলতকে আমরা সামনে রাখি, আল্লাহর রাস্তার যে আল্লাহ তাআলা এই রাস্তার মধ্যে যে সমস্ত ওয়াদা রাখছেন সেই ওয়াদাকে আমরা সামনে রাখি, যে আল্লাহ তাআলা এই রাস্তায় যে ধুলাবালি নাক দিয়ে ঢুকবে, ওই নাক দিয়ে জাহান্নামের ধোঁয়া কখনো ঢুকবে না। মেরে মহতরম দোস্ত বুঝব, এই রাস্তার মধ্যে যে আমরা চলতেছি, যে ধুলাবালি গায়ে লাগতেছে, বলা হয়েছে জান্নাতের মধ্যে জান্নাতিদের সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে পাউডার হিসেবে ব্যবহার করা হবে। তো কত বড় কথা যে আমরা আল্লাহর রাস্তায় চলতেছি, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাস্তায় যে চলে, বলে যে এই রাস্তায় চলার ফজিলত এরকম যে জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হয়, যে আল্লাহর রাস্তায় চলতেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তো মেরে মহতরম দোস্ত বুঝব, তো আল্লাহর রাস্তায় চলতেছি, এই রাস্তায় চলা জাহান্নাম হারাম হয়ে যাবে, এইরকম ইয়াকিনের সঙ্গে মেরে মহতরম দোস্ত এই রাস্তার মধ্যে চলি, এই রাস্তার ধুলাবালি এটা যে জাহান্নামের ধোঁয়া, এইটাকে ধোঁয়া আমার নাক, যদি এই রাস্তার ধুলাবালি আমার নাক দিয়ে ঢুকে তো জাহান্নামের ধোঁয়া আমার নাক দিয়ে ঢুকবে না, এই রাস্তার ধুলাবালি জান্নাতের খুশবু হবে, জান্নাতের সৌন্দর্য বর্ধনের জিনিস হবে। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহর রাস্তার ফজাইলকে সামনে নিয়ে আমরা এই আল্লাহর রাস্তায় চলি। আরেকটা জিনিস উনি বলছেন যে এই রাস্তায় আসল চলা যেটা সেটা হলো পায়দল চলাটাই হলো আসল, পায়ে হেঁটে চলাটাই হলো আসল। হ্যাঁ, একান্ত জরুরত হয়ে পড়লে কেউ মাজুর কোন রকম যে এরকম মাজুরি আছে, তার অপারগতা আছে, সে হাঁটতেই পারে না, অথবা তার কোনো ওজোর আছে, তো এরকম অবস্থার মধ্যে যানবাহনে চলার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু মেরে মহতরম দোস্ত, আসল জিনিস তো হলো এই রাস্তার পায়ে হাঁটা। মেরে মহতরম দোস্ত উনি বলেন একথা যে এই আল্লাহর রাস্তার পায়ে হাঁটা, যে পায়ে হাঁটবো যে আমরা আল্লাহর রাস্তায়, বলে যে তখনই তো ধুলাবালি লাগবে পায়ের মধ্যে, তখনই যে এরকম নাকের ছিদ্র দিয়া ধুলাবালি ঢুকবে। তো আল্লাহ তাআলা এই রাস্তায় পায়দল যখন চলে তো আল্লাহ পাকের গোসা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাকের গোসাকে ঠান্ডা করার মতো যে এত বড় রাস্তা আর নাই যে আল্লাহর রাস্তায় পায়দল চলে, পায়ে হেঁটে সে আল্লাহর রাস্তায় চলতেছে, এটা আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে। কারণ মানুষ গুনাহ করে, সারা দুনিয়া ভরা মানুষ গুনাহ করতেছে, আল্লাহ তাআলার নাফরমানি করতেছে। আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যশীল বলে আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন না, কিন্তু আল্লাহ তাআলা তো নারাজ অবশ্যই হইতেছেন যে আমার সৃষ্টি আমার নাফরমানি করতেছে। তো ওই গোসা, আল্লাহ তাআলার গোসা, এটার কারণেই বিভিন্ন রকমের আপদ বিপদ মুসিবত দুনিয়ার মানুষের উপরে আল্লাহ তাআলা নাজিল করেন। ওই গোসাকে ঠান্ডা করার উপায়, সবচেয়ে বড় উপায় হল আল্লাহর রাস্তায় পায়দল হাঁটা। সেই জন্য আমরা নিজেরাও ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় চলব, যে পায়দল হাঁটারই চেষ্টা করব, সবাই যে পায়দল চলার চেষ্টা করব, আল্লাহর রাস্তায় পায়দল চলে। আমের মহতরম দোস্ত আব্দুল, যেখানে যাব লোকদেরকে পায়দল আল্লাহর রাস্তায় চলার জন্য তরগিব দিব, আমরা লোকদেরকে আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তরগিব দিব যে ভাই তারাও পায়দল চলে। আল্লাহর রাস্তায় সব চারিদিকে জমাত আল্লাহর রাস্তায় পায়দল চলতেছে, তো এই তাদের পায়দল চলার মধ্যে তাদের ক্লান্তি শান্তি তাদের কষ্ট এই সব জিনিসের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের গোসা ঠান্ডা হয়ে যায়। তোমার মহতরম দোস্ত উনি বলেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গোসার জায়গা কোনটা, জাহান্নাম হইল আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গোসার জায়গা, যে ওই গোসার কারণেই তো নারাজ হওয়ার কারণেই তো আল্লাহ তাআলা তার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবেন। আল্লাহ তাআলা সবচেয়ে নারাজির জায়গা যেখানে আল্লাহ তার নারাজিকে প্রকাশ করবেন, তো ওইটার জায়গাটা হল জাহান্নাম। তো আল্লাহর রাস্তায় চলা, এটা যদি জাহান্নাম হারাম হয়ে যায়, তো আল্লাহর রাস্তায় পায়দল চলা, মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলার গোসাকে কেন ঠান্ডা করবে না? কিরকম ঠান্ডা করে আন্দাজ করতে পারি আমরা এটা থেকে যে আল্লাহর রাস্তায় চলার দ্বারা, আল্লাহর পায়দল চলার দ্বারা আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহর রাস্তায় যতখানি সম্ভব হয় আমাদের দ্বারা আমরা পায়দল চলি, এক মসজিদ থেকে আরেক মসজিদে পায়দল যাই, কাছাকাছি মসজিদ আছে, পায়ে হাঁটার শক্তি আছে, তো আমরা পায়ে হেঁটে আল্লাহর রাস্তায় চলি। আল্লাহর রাস্তায় চলার মধ্যে মেরে মহতরম দোস্ত বুঝব নিজের নজরকে নিচে রাখে, দৃষ্টিকে নিচে রাখে, যাতে আমার দৃষ্টি না যায় জিনিসের উপরে না পড়ে, আল্লাহ যেখানে দৃষ্টি করতে হারাম নিষেধ করছেন সেখানে আমার দৃষ্টি যেন না পড়ে। অনিচ্ছাকৃত অনেক সময় দৃষ্টি পড়ে যায়, কিন্তু মানুষ যদি দৃষ্টি নত রাখে, নিচের দিকে দৃষ্টি রাখে, তো অনিচ্ছাকৃত ভাবেও পড়বার কোন সম্ভাবনা থাকে না। এই জন্য যখন আল্লাহর রাস্তায় চলবো নজরকে নিচে রাখি, আর মেরে মহতরম দোস্ত আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে দিতে চলি, পায়দল চলতেছি, যত লোকের সঙ্গে সাক্ষাৎ হয় যতক্ষণ দিয়ে আমরা অতিক্রম করি সবাইকে আমরা দাওয়াত দিই। যদি আমরা কোন যানবাহনে চলতেছি তো সেখানেও যারা এই যানবাহনের মধ্যে আমাদের সঙ্গে আছে, রেলে আছে অথবা বাসে আছে, তাদের সবাইকে দাওয়াত দিই। আমরা কাউকে ছোট মনে না করি, একথা মনে না করি আরে এর কি দাওয়াত দিব, এর সঙ্গে কথা বলা আমি আমার মর্যাদা তার চেয়ে বেশি মনে করি, আমি মনে করি যে আমার মর্যাদা এত যে এর মতো এরকম সাধারণ লোকের সঙ্গে কথা বলা আমার জন্য সাজে না, তা নয়। মেরে মহতরম দোস্ত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি মর্যাদাবান, আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন গোলামকেও দাওয়াত দিতে কুণ্ঠিত হইতেন না, দ্বিধা করতেন না। একটা গোলাম, এত উচ্চ মর্যাদার নবী একজন গোলামকে দাওয়াত দিতেছে, যে ওই তায়েফের সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন তারা শহর থেকে বের করে দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাগানের মধ্যে ঢুকলেন, তো সেখানে ওতবা শাইবা যে তাদের যে গোলাম ছিল আদ্দার, সে গোলাম আসলো একটা আঙ্গুরের ছড়া নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে আদ্দারকে দাওয়াত দিতেছেন, যে গোলাম সর্দারকে দাওয়াত দিতেছে না, গোলামকে দাওয়াত দিতেছে, তাদের মালিককে দাওয়াত দিতেছে না, গোলামকে দাওয়াত দিতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন মানুষকে নিজের দাওয়াতের চেয়ে খাটো মনে করতেন না, একে আমি দাওয়াত দেওয়া সাজে না, এমন এমন তো কাউকে তিনি দাওয়াত দেওয়া থেকে নিজের থেকে খাটো মনে করতেন না। হিজরতের রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করতেছিলেন তখন তাকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ দুইটা রাস্তা আছে, একটা রাস্তা এই যে আছে যে নিরাপদ রাস্তা, আরেকটা রাস্তা আছে এই রাস্তা যে রাস্তার মধ্যে ডাকাইত আছে, ওই ডাকাইতের ধরতে পারে, ডাকাইতের হামলা হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রাস্তায় ডাকাইত আছে সেই রাস্তায় লয়ে চলো আমাকে, কারণ আমি তো ডাকাইতকেও দাওয়াত দিব, ডাকাইতকেও দাওয়াত দিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই রাস্তায় চললেন, ডাকাইতরা আসলো, ডাকাইতের সঙ্গে হুজুরের সাক্ষাৎ হইল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তারা দুজনই ইসলাম কবুল করল, দুই ডাকাত ছিল তারা সবাই ইসলাম কবুল করল। তেমনি ভাবে মেরে মোহতারাম দোস্তার বুঝব, আল্লাহর রাস্তায় যখন চলব আমরা, তো আমরা প্রত্যেককে দাওয়াত দিতে দিতে চলব, এবং কোন জায়গায় কাউকে কোন মানুষকে এরকম খাটো আর হেও মনে না করি যে ভাই একে কি দাওয়াত দিব, এত নিচু ধরনের মানুষ না, প্রত্যেক মানুষকে আমরা দাওয়াত দিতে দিতে যাব। যেখানে আমরা যাব সেখানে যখন যাব তো সর্বপ্রথম আমরা মসজিদে উঠব, তো মসজিদে মসজিদের আদাবের সঙ্গে, মসজিদের যে আদব আছে সে আদবের সঙ্গে মসজিদের মধ্যে উঠি, এবং সেখানে আমরা মসজিদের আদব থেকে ফারেক হয়ে মসজিদে দুই রাকাত নামাজ পড়লাম, মেরে মহতরম মসজিদের হক, তো এই মসজিদের নামাজ থেকে ফারেক হয়ে আমরা মশওয়ারার জন্য বসে যাব। ওই মশওয়ারার মধ্যে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওই এলাকার যত সাথী আছে ওই সমস্ত সাথীদেরকেও আমরা ওই মশওয়ারার মধ্যে সামিল করি, যদি কোনো কারণে পাওয়া না যায় তো আমরা বসে থাকবো না, আমরা আমাদের আমল শুরু করে দেব, কিন্তু আমরা চেষ্টা করব যে এলাকার সাথীরাও এই মসজিদের মধ্যে আসে। কারণ মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের এই রাস্তায় মেহনতের উদ্দেশ্য হল যে সমস্ত মসজিদের মধ্যে মসজিদের নববীর আমলকে জিন্দা করা, যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে যে আমল ছিল সেই আমল এই দুনিয়াতে সমস্ত মসজিদের মধ্যে জিন্দা হয়ে যায়, এটা আমাদের উদ্দেশ্য। কাজেই এটা জিন্দা করতে হলে তো ওইখানকার লোকদেরকেও সঙ্গে নিতে হবে, আমি একা একা তো ওই ওই মসজিদের মধ্যে ওই আমলকে জিন্দা করতে পারবো না, কাজেই এলাকার লোকদেরকেও আমাদেরকে সঙ্গে নিতে হবে, এবং তাদেরকে হাতে কলমে নিজে মসজিদ আবাদ করার যে মেহনত, মসজিদের মধ্যে তালিমের হালকা হইতেছে, আর মসজিদের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা হইতেছে, কোরআন শিক্ষা হইতেছে, এসব জিনিস ওই এলাকার লোকদেরকে নিয়ে করতে হবে। মের মহতরম দোস্তা বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে এসব ধরনের আমল চলত, ২৪ ঘন্টা মসজিদ আমলের দ্বারা আবাদ, মসজিদ আমলের দ্বারা আবাদ ছিল, ২৪ ঘন্টা মসজিদ আমলের দ্বারা আবাদ ছিল। তো কাজেই আমাদের উদ্দেশ্য এই মেহনতের দ্বারা সারা দুনিয়ার মসজিদ মসজিদের আমলের দ্বারা আবাদ হয়ে যায়। আর উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে দামেস্ক থেকে কিছু লোক আসলো, তো উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন যে তোমাদের মসজিদে হয়তো এরকম অবস্থা হবে যে কেউ একজন মসজিদে ঢুকছে, ঢুকে সে তালাশ করতেছে যে তার বন্ধু বান্ধবরা কোথায় আছে, অথবা তার পরিচিত, অথবা এরকম কোন মসজিদে সে তালাশ করতেছে যে মজলিসের সঙ্গে তার সম্পর্ক আছে, তো ওই রকম মজলিসের মধ্যে যায় বসে যায়, আর বাকি অন্যান্য মজলিসের মধ্যে থাকে না, আর সে মসজিদ থেকে সে এইরকম ভাবে বের হয়ে পড়ে যেরকম নাকি পাগলা উঠ, পাগলা উঠ যেরকম ভাবে ছুটে বলে এইরকম সে মসজিদ থেকে বের হয়ে পড়ে, তোমাদের বোধ হয় এইরকম অবস্থা হবে তোমাদের মসজিদে। তো তারা বলেছেন না আমিরুল মুমিনিন, এরকম অবস্থা নয়, আমাদের মসজিদের মধ্যে অবস্থা হলো এই যে আমাদের মসজিদের মধ্যে যেসব সময় তারিমের হালকা লাগে, মশলা মশাইলে হালাল হারাম শিখা হইতেছে, ফজাইলে তারিম হইতেছে, বিভিন্ন রকমের দিনই হালকা সব সময় মসজিদের মধ্যে লাগা থাকে, মানুষ ওটার মধ্যে আসতেছে আর জুড়ে জুড়ে ওই সমস্ত জায়গার মধ্যে বসতেছে। তো হাল তোমর রাজিবতানু তাদের এই অবস্থাকে শুনে বললেন যতদিন তোমরা এটার উপরে থাকবে ততদিন তোমরা কল্যাণের উপরে থাকবে, ভালাইয়ের উপরে থাকবে। অথবা হাল তোমর রাজিবতানু বলছেন একথা যে হ্যাঁ হ্যাঁ তোমরাই তোমরা তোমরাই তোমরা, অর্থাৎ তোমরা যে কাজ করতেছ এই কাজের দ্বারা তোমরা আল্লাহ তাআলার সাহায্য হাসিল করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এভাবে সারা দুনিয়ার সমস্ত মসজিদ রসুল্লাহ সাল্লাহ আসলের মসজিদের যে নমুনায় আমাদেরকে বানাইতে হবে। মসজিদের মধ্যে কোরআনের হালকা, উনি বলেন কোন আফসোসের বিষয় যে আজ মুসলমান তাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে না, বাচ্চাদেরকে সকালবেলা দুনিয়ার শিক্ষার জন্য সকালবেলা রওনা করে দিতেছে, তো বাচ্চাদের কোরআন শিখার কোন চিন্তাই করতেছে না, বাচ্চারা কোরআন শিখতেছে না। মুসলমানের বাচ্চা আল্লাহর কালাম শিখল না, দুনিয়ার সব কালাম শিখতেছে, দুনিয়ার কথা সব শিখতেছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে ভাই বয়স্ক লোকও এরকম আছে, ছোটবেলায় হয়তোবা সে কোরআন শিখে নাই, তার মা তাকে কোরআন শিখায় নাই, সে এখনো পর্যন্ত বয়স হয়ে গেছে তো এখনো সে কোরআন পড়তে জানে না, আল্লাহ তাআলার কালাম পড়তে জানে না। তো এটার জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ মসজিদের ইমাম সাহেব আছে, যদি আমরা মসজিদের ইমাম সাহেবকে কথার জন্য তৈরি করি, ইমাম সাহেব হুজুর আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানি পড়াইতেই হয় আপনাকে, আপনি যদি সকাল সন্ধ্যা আমাদের বাচ্চাদেরকে যদি একটু কোরআন পড়াই দিতেন, মহল্লার মধ্যে গাস্ত করি, মহল্লার লোকদেরকে তৈরি করি, সমস্ত মুসলমান যাতে তাদের বাচ্চাদেরকে কোরআন পড়াইবার জন্য সময় ঠিক করে দেয়। মেরে মহতরম দোস্ত সকালবেলা যদি তারা দুনিয়া শিক্ষার জন্য যায় তো ঠিক আছে, সকালে তারা ওইটার জন্য গেল, বিকালে তো তারা অবসর আছে, তো বিকালে একটা সময় ঠিক করে তাদের জন্য মসজিদে কোরআনের হালকা লাগাইতে পারি। মেরে মহতরম দোস্ত উনি বলেন শুধু বাচ্চা নয়, বয়স্ক লোকও যদি কোরআন পড়তে চায় তারাও যাতে কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে। তো মসজিদের মধ্যে এরকম ব্যবস্থা আমরা করতে পারি যে মসজিদের মধ্যে ইমামকে তৈরি করলাম যে সে উনি উনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানি, এক এক সময় এরকম উনিও যদি তৈরি হয়ে যায় তো বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখিয়ে দিল, অথবা বয়স্ক লোকদের কোরআন শরীফ শিখিয়ে দিল। মসজিদের মধ্যে যে মানুষ মাসলা মাসাইল জানতে চায় তো মসজিদের মধ্যে হালকাও লাগাইল যে ভাই এইটাও শিখু। তো এই যে একটা পুরা মসজিদের নববী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে যেরকম তালিমের হালকা হইতেছে, কোরআন শিখা শেখানোর হালকা হইতেছে, হালাল হারাম শিখার হালকা হইতেছে, তো এইরকম এই পুরা মসজিদকে সারা দুনিয়ার মসজিদ এই নমুনায় বানানো এবং এই নমুনায় নিয়ে আসা আমাদের মেহনতের মাকসাদ এবং উদ্দেশ্য। আমাদের এই মেহনতের উদ্দেশ্য এই নয় যে আমরা এক মসজিদে থাকলাম আর দুই চার দিন এরকম ভাবে তালিম তালিম করে আমরা সবাই দাজ্জাল মধ্যে সরে গেলাম, আবার সামনের দিকে সামনের মসজিদে চলে গেলাম, মসজিদ অতিক্রম করলাম। আমাদের মাকসাদ এটা নয়, আমাদের মাকসাদ হল প্রত্যেকটা মসজিদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নমুনায় খাড়া করা। কাজেই এলাকার লোকদেরকে এই কাজের জন্য তৈরি করতে হবে, তাদের কাছে গাস্ত করতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে মসজিদ আবাদ করার মেহনত শিখাইতে হবে। যে মেহনতের কথা উনি আগে বলছেন যে ভাই মসজিদ আবাদ করার মেহনত করার কথা যেটা তিনি শুরুতে বলছিলেন যে মসজিদে তালিমের হালকা ইমানের হালকা হয়, বাহিরে গাস্ত হইতেছে আর ওই গাস্তের জড়িয়েতে মহল্লার সমস্ত লোকদেরকে যে তাদেরকে বুঝাই শুনে মসজিদের হালকার মধ্যে জোড়া হইতেছে, মসজিদের হালকায় তাদেরকে বসানো হইতেছে। তো এইভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ওই এলাকা ওই মসজিদের যে যত লোক আছে ওই এলাকার লোক আছে তাদেরকে তৈরি করতে হবে, কাজে তাদেরকেও সঙ্গে নিতে হবে যাতে কিনা আমরা তাদেরকে তৈরি করতে পারি। এবং মসজিদ যতক্ষণ পর্যন্ত এই আমলের উপরে তৈরি না হয়েছে ততক্ষণ আমরা ওই মসজিদের মধ্যে মেহনতকে না ছাড়ি, আমরা এরকম যে একদিন দুই দিন করে করে আমরা চলে না যাই, বরং আমরা ওই মেহনতকে ওইখানে মসজিদ আবাদীর পুরা মেহনত আমরা সেখানে জিন্দা করি এবং গাছের নিজাম বানাই, তাদের পাঁচ আমলের রূপে তাদেরকে উঠাই, পাঁচ আমলের মধ্যে কি করতে হবে এটাকে শিখাই। ভাই মেরে মহতরম দোস্ত, উনি বলেন যে বড় লজ্জার কথা যে আমরা খুব অল্প সময় আড়াই ঘন্টার জন্য আমরা আড়াইটা দিতেও আল্লাহর ঘরে মসজিদে আড়াই ঘন্টা দিতেও আজ মুসলমান তৈরি হয় না। মেরে মহতরম দোস্ত, চব্বিশ ঘন্টা সে দুনিয়ার কাজেই ব্যস্ত থাকবে, যে আড়াইটা ঘন্টা যে সারাদিনে চব্বিশ ঘন্টা দশ ভাগের এক ভাগ সে সময় আল্লাহর ঘরে মসজিদের মধ্যে দিবে, এটার জন্য মানুষ তৈরি হইতেছে না। উনি বলেন আমাদের উদ্দেশ্য তো হল, আমাদের নিশানা যেটা হল সেটা তো হল আট আট ঘন্টা, অর্থাৎ এক তৃতীয়াংশ জিন্দগির এক তৃতীয়াংশ প্রত্যেক মুসলমান মসজিদের মধ্যে লাগায়, মসজিদের মধ্যে দেয়। খালি আট ঘন্টা দৈনিক সে মসজিদের মধ্যে লাগায়, বাকি কেউ যদি ভাই আট ঘন্টা পারতেছে না এখনই তো ঠিক আছে সে আড়াই ঘন্টা দিতে পারে, তো আমরা আড়াই ঘন্টাও কবুল করে নেই, তো যতখানি সে পারে ততখানি তারটাকে আমরা গ্রহণ করে নেই এবং সে মসজিদের সময় দেয়। প্রত্যেকটা মুসলমান মসজিদের সঙ্গে জুড়ে দেয় এবং মসজিদে সে সময় লাগায়। এর জন্য মেরে মহতরম দোস্ত, জামাত আল্লাহর রাস্তায় চলতেছে তো আমরা লোকদেরকে তৈয়ার করি যে তারা আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তৈয়ার হয় এবং মসজিদ আবাদীর যে মেহনত এই মেহনত আমরা তাদেরকে দেখাই দিই, পাঁচ আমল তাদেরকে শিখাই দিই এবং তাদেরকে করাই দিই। এই মসজিদ আবাদ হয়ে গেছে, এই মসজিদের লোকেরা মসজিদের কাজ শুরু করে দিছে, তারপরে আমরা এই মসজিদ থেকে অন্য মসজিদে যাই। এভাবে মেরে মহতরম দোস্তার বুজুর্গ পুরা এই সফরের মধ্যে আল্লাহর রাস্তার মেহনত এইভাবে আমরা করব এবং প্রত্যেককে দাওয়াত দিব মসজিদের মধ্যে, মসজিদের আমালকে জিন্দা করব। ভাই সবাই দূর শরীর পড়ি আর মধ্যবর্তী হয়ে থাকি আর সবাই বসা থাকি, কেউ না উঠি, ইনশাআল্লাহ।